Consumption of drugs, tobacco, and alcohol is injurious to health. This audio presentation does not endorse drug, tobacco, or alcohol abuse in any form. LSD holo ek rokom drug. Mr. Mitra, I am the only child of my parents. I like momo. Amar dispensary theke kono jal oshudh beroy na. 433 theke dake chhe. মির্চি 98.3 এর বিশেষ নিবেদন, সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার, যত কাণ্ড কাঠমান্ডুতে। নমস্কার, আমি প্রদোষ চন্দ্র মিত্র, আপনার ফেলুদা। মির্চি 98.3 তে আজ আপনি শুনবেন আমার ভীষণ প্রিয় একটা রহস্য অ্যাডভেঞ্চার, যত কাণ্ড কাঠমান্ডুতে। আমার সৃষ্টিকর্তা সত্যজিৎ রায় ছিলেন এক আশ্চর্য মানুষ। এক কথায় বলতে গেলে বাংলা চলচ্চিত্র ও বাংলা সাহিত্যে এক বিরাট ব্যক্তিত্ব। একদিকে চলচ্চিত্র পরিচালনার জন্য যেমন পেয়েছেন অনারারি অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট, অন্যদিকে তেমন সৃষ্টি করেছেন প্রফেসর শঙ্কু, তারিণী কুড়ো ও আমার মতন সব চরিত্র। আমার এই অ্যাডভেঞ্চার যত কাণ্ড কাঠমান্ডুতে প্রথম প্রকাশিত হয় শারদীয়া দেশ পত্রিকায় 1980 সালে এবং ফুল নভেল হিসেবে প্রকাশিত হয় 1982 সালের অগস্ট মাসে। বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। সানডে সাসপেন্সের জন্য আজকের গল্পটি পড়া হচ্ছে আনন্দ পাবলিশার্সের ফেলুদা সমগ্র দ্বিতীয় খণ্ড এই বইটি থেকে। গল্পটি বলবে আমার সহকারী ও খুড়তুতো ভাই তপেশ, আমার বন্ধু মিস্টার লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু এই অভিযানেও আমাদের সঙ্গ নিয়েছেন। তপেশের চরিত্রে রয়েছে সমুখ, লালমোহন বাবুর ভূমিকায় রয়েছেন জগন্নাথ বসু, অন্যান্য চরিত্রে মীর, দীপ ও অগ্নি, এবং ফেলুদার ভূমিকায় আমি সব্যসাচী চক্রবর্তী। শুরু হচ্ছে যত কাণ্ড কাঠমান্ডুতে। রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর মতে হক সাহেবের বাজারের মতো বাজার নাকি ভূ ভারতে নেই। যারা জানে না তাদের জন্য বলা দরকার যে হক সাহেবের বাজার হলো আমরা যাকে নিউ মার্কেট বলি তারই আদি নাম। দিল্লি, বোম্বাই, যোধপুর, জয়পুর, সিমলা, কাশী সবই তো দেখলুম মশাই, আর আপনাদের সঙ্গেই দেখলুম, কিন্তু আন্ডার দি সেম রুপ এমন একটা বাজার কোথাও দেখেছেন কি? এ ব্যাপারে অবশ্য আমি আর ফেলুদা দুজনেই লালমোহন বাবুর সঙ্গে একমত। মাঝে একটা কথা হয়েছিল যে এই মার্কেট ভেঙে ফেলে সেখানে একটা মাল্টি স্টোরি সুপার মার্কেট তৈরি হবে। ফেলুদা তো শুনেই ফায়ার, বলল এই কাজটা হলে কলকাতার অর্ধেক কলকাতার তো চলে যাবে, সেটা কি এরা বুঝতে পারছে না? নগরবাসীদের কর্তব্য প্রয়োজনে অনশন করে এই ধ্বংসের পথ বন্ধ করা। আমরা তিনজন গ্লোবে ম্যাটিনিতে এ প্যান্ট সুপারের দেখে বাইরে এসে নিউ মার্কেটে যাব বলে স্থির করেছি। লালমোহনবাবুর টর্চের ব্যাটারি আর ডট পেনের রিফিল কেনা দরকার, আর ফেলুদাও বলল কলিমুদ্দির দোকান থেকে ডালমুট নিয়ে নেবে। বাড়ির ডালমুট নিয়ে গেছে, অথচ চায়ের সঙ্গে ওটা চাই চাই। তাছাড়া লালমোহনবাবুর একবার মার্কেটটা ঘুরে দেখা দরকার, কারণ কালই নাকি এই মার্কেটটাকে সেন্টার করে একটা ভালো ভুতুড়ে গল্পের প্লট ওর মাথায় এসছে। ট্রাফিক বাঁচিয়ে রাস্তা পেরিয়ে প্রাইভেট গাড়ি ও ট্যাক্সি লাইনের ফাঁক দিয়ে এগোনোর সময় প্লটের খানিকটা আভাস তিনি আমাকে দিলেন। একজন লোক রাত্রিরে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে দেখে কি সে ভিতরে আটকা পড়ে গেছে। লোকটা রিটায়ার্ড জজ, অনেকে ফাঁসিতে ঝুলিয়েছে। বোঝো তপেশ, এই বিশাল হক সাহেবের বাজার, সব দোকান বন্ধ, সব বাতি নিভে গেছে, শুধু লিনসে স্ট্রিটের দিকের কোলাপসেবল গেটের ভিতর দিয়ে আসা রাস্তার ক্ষীণ আলো এ যেটুকু দেখা যায়। গলিগুলোর এমাথা থেকে ওমাথা খাঁ খাঁ করছে, আর তারই মধ্যে কেবল একটিমাত্র দোকান খোলা, একটা কিউরিওর দোকান। তাতে টিমটিমে আলো, তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা কঙ্কাল, হাতে তার ছোড়া খুনির কঙ্কাল। যে খুনিকে ফাঁসি কাটে ঝুলিয়েছিলেন ওই জজ সাহেব। যেদিকে পালাতে যান মোড় ঘুরেই দেখেন সামনে সেই কঙ্কাল, হাতে ছোড়া, ড্রিপিং উইথ ব্লাড। আমি মুখে কিছু না বললেও মনে মনে বললাম, ভদ্রলোক ভেবেছেন ভালোই, তবে ফেলুদার হেল্প না নিলে গল্পের গোড়ায় গলত থেকে যাবে। জজ সাহেবের আটকে পড়ার বিশ্বাসযোগ্য কারণ খুঁজে বার করা জটায়ু সাধ্যের বাইরে। সামনেই মোহনজের কাপড়ের দোকানের ডান পাশ দিয়ে ঢুকে বাঁয়ে ঘুরে গুলাবের ঘড়ির দোকান পেরিয়ে ডাইনে একটু গেলেই একটা তেমাথার মোড়ে ইলেকট্রিক্যাল গুডসের দোকান। ব্যাটারি সেখানেই পাওয়া যাবে, আর তার উল্টো দিকেই পাওয়া যাবে রিফিল। দে ইলেকট্রিক্যালসের মালিক ফেলুদার ভক্ত, দেখেই এক গাল হেসে নমস্কার করলেন। আমাদের প্রায় সঙ্গে সঙ্গেই আরেকজন লোক ঢুকলেন। তিনি এই গল্পে একটা বড় ভূমিকা নেবেন তাই তার বর্ণনা দিয়ে রাখি। বছর ৪০ বয়স, মাঝারি হাইট, ফর্সা রং, মাথার চুল পাতলা, দাড়ি গোঁপ নেই, সাদা বুশার্ট, কালো প্যান্ট আর হাতে একটা প্লাস্টিকের ব্যাগ। আরে আপনি মিস্টার মিত্রা না? ভদ্রলোক ফেলুদার দিকে তাকিয়ে অবাকভাবে হেসে প্রশ্নটা করলেন। আগে হ্যাঁ, ওই সামনের বইয়ের দোকানের লোক আমাকে চিনিয়ে দিল, বলল উনি হচ্ছেন ফেমাস ডিটেকটিভ প্রদোষ মিত্রা। হাউ স্ট্রেঞ্জ, ঠিক আপনার কথাই ভাবছি আজ দু তিন দিন থেকে। বাংলায় সামান্য টান, হয় ওদিকের লোক এদিকে সেটেলড, না হয় এদিকের লোক ওদিকে। কেন বলুন তো? ভদ্রলোক কিছুটা নার্ভাস কি, গলাটা খাঁকড়ে নিয়ে বললেন, সেটা আপনার সঙ্গে দেখা করেই বলবো। আপনি কাল বাড়ি থাকবেন কি? বিকেল ৫টার পরে থাকবো। তাহলে আপনার অ্যাড্রেসটা যদি একটু প্লিজ। ভদ্রলোক পকেট থেকে একটা নোটবুক আর ফাউন্টেন পেন বার করে ফেলুদার হাতে দিলেন। ফেলুদা ঠিকানা লিখে দিল। আরে আরে সরি। ভদ্রলোকের সরি বলার কারণ আর কিছুই না, পেন থেকে সামান্য বেগুনি কালি লিক করে ফেলুদার আঙুলে লেগেছে। আমি জানি ফেলুদা পুরনো ধরনের ফাউন্টেন পেনই পছন্দ করে, বলে তাতে হাতের লেখা নাকি আরও ভালো হয়, কিন্তু মাঝে মাঝে লিক করে বলে ইদানিং ডট পেনই ব্যবহার করছে। নমস্তে, আমার নাম বত্রা। আমার গ্র্যান্ডফাদার ক্যালকাটায় সেটেল করেছিলেন 75 ইয়ার্স আগে। আই সি। সে কি এর মধ্যে মক্কেল জুটিয়ে ফেললেন নাকি? ভদ্রলোক চলে যাবার পর মুহূর্তেই সামনের দোকান থেকে রিফিল কিনে এনে প্রশ্ন করলেন জটায়ু। ফেলুদা একটা নিঃশব্দ হাসি ছাড়া আর কোনো মন্তব্য করল না। তিনজনে রওনা দিলাম ডালমুটের উদ্দেশ্যে। লালমোহনবাবু পকেট থেকে ওর ছোট্ট লাল ডায়েরিটা বার করে নোট নিতে শুরু করলেন, তার ফলে মাঝে মাঝে একটু পিছিয়ে পড়ছেন, আবার তৎক্ষণাৎ পা চালিয়ে আমাদের পাশ নিয়ে নিচ্ছেন। গত সপ্তাহে একবার লোডশেডিংয়ের মধ্যে এসে দেখি সারা মার্কেটটার উপর যেন মৃত্যুর ছায়া নেমে এসছে। আজ আলো থাকায় ভোল পাল্টে গেছে, পদে পদে কানে আসছে এপাশ ওপাশ থেকে ছুঁড়ে মারা, কি চাইলেন দাদা, আর আমরা তারই মধ্যে একে বেঁকে এগিয়ে চলেছি ভিড় বাঁচিয়ে। ফেলুদার লক্ষ্য একটাই, কিন্তু দৃষ্টি ডাইনে বাঁয়ে সামনে তিন দিকে, যদিও তার জন্য ঘাড় ফেরাতে হয় না, চোখ ফেরালেই হলো। আর তাতেই মনের মধ্যে অবিরাম ছাপা হয়ে যাচ্ছে ছবি আর কথা, যেগুলো পরে কখন কোন কাজে লাগবে কে জানে। আমি জানি লালমোহনবাবু অত কসরত করে খাতায় যা লিখছেন ফেলুদার মাথায় তা আগেই লেখা হয়ে যাচ্ছে। সামনে পুজো, তাই ভিড় বেশি, তাড়া বেশি, কেনার তাগিদ বেশি, লোকের পকেটে পয়সাও নিশ্চয়ই বেশি। লালমোহনবাবু বেশ সাহেবী কায়দায় কসমোপলিটন কথাটা বলার প্রায় সঙ্গে সঙ্গেই আমরা কলিমুদ্দির দোকানের সামনে এসে পড়লাম। এ দোকানও চেনা। সেলাম বাবু, বলে কলিমুদ্দি তার কাজে লেগে গেল। দিব্যি লাগে দু হাতে ঠোঙা ধরে ঝাঁকিয়ে মেশানোর ব্যাপারটা, আর সেই সঙ্গে টাটকা নুনতা জিভে জল আনা গন্ধ। আমি গরম ঠোঙাটা হাতে নিয়েছি, এমন সময় দেখি ওয়ালেট থেকে টাকা বার করতে গিয়ে কি যেন দেখে ফেলুদা একবার স্ট্যাচু। কারণটা স্পষ্ট, আমাদের পাশ দিয়ে আমাদের সম্পূর্ণ অগ্রাহ্য করে যে লোকটা এই মুহূর্তে মার্কেটের আরও ভেতর দিকে চলে গেল, সে হলো মিস্টার বাটরার ডুপ্লিকেট। টুইনস, চাপা গলায় মন্তব্য করলেন জটায়ু। সত্যি যমজ ছাড়া এরকম হুবহু মিল তো কল্পনা করা যায় না। তফাৎ শুধু শার্টের রঙে, এরটা গাঢ় নীল। হয়তো কাছ থেকে সময় নিয়ে দেখলে আরও তফাৎ ধরা পড়ত, কিন্তু সেও নিশ্চয়ই খুব সূক্ষ্ম। অবশ্য আরেকটা তফাৎ এই যে ইনি ফেলুদাকে আদপেই চেনেন না, এতে অবাক হবার কিছু নেই। মিস্টার বাটলার একটি যমজ ভাই থেকে থাকলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। সে আপনার নীলগিরি, বিন্ধ্য, আরাবল্লী, ওয়েস্টার্ন ঘাটস, যাই বলুন না কেন, পাহাড়ের মাথায় যদি বরফ না থাকে তাকে আমি পাহাড়ই বলবো না। এবার পুজোয় পাহাড়ে যাওয়ার কথাটা কদিন থেকেই হচ্ছিল, নতুন উপন্যাস বেরিয়ে গেছে, লেখার তাগিদ নেই, তাই লালমোহনবাবু তার সেকেন্ড হ্যান্ড সবুজ অ্যাম্বাসেডারে রোজই বিকেলে আসছেন আড্ডা দিতে। কাশ্মীরটা আমাদের কারুরই দেখা হয়নি, কিন্তু ওখানকার অক্টোবরের শীত সহ্য হবে না সেটা বোধহয় নিজেই বুঝতে পেরে লালমোহনবাবু দু একবার কাশ করে থেমে গেছেন। একটা অ্যাটলাস পড়ে আছে সামনের টেবিলে চা ডালমুটের পাশে, সেটা খুলে বোধহয় ভারতবর্ষের ম্যাপটা একবার দেখার ইচ্ছে ছিল ভদ্রলোকের। এমন সময় কলিং বেল। আসুন বসুন। শ্রীনাথ আমাদের বাড়িতে 14 বছর কাজ করছে, তাই মিস্টার বাটরা এসে বসার সঙ্গে সঙ্গে আরেক পেয়ালা চা এসে গেল। আপনারও কি কোনো যমজ ভাই আছে? মিস্টার বাটরার ভরুটা যে কতটা ওপরে উঠতে পারে আর তলার ঠোঁটটা যে কতটা নিচে নামতে পারে সেটা এই এক প্রশ্নেই বোঝা গেল। আপনারা কি করে? আপনার সঙ্গে দেখা হবার মিনিট 5-7 মধ্যেই নিউ মার্কেটেই তাকে দেখেছি আমরা। মিস্টার মিত্রা, আই এম দি ওনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস, আমার ভাই বোন কিচ্ছু নেই। তাহলে দ্যাট ইজ ওয়াই আপনার কাছে এলাম মিস্টার মিত্রা। এক উইক হলো এই ব্যাপারটা আরম্ভ হয়েছে ফ্রম কাঠমান্ডু। আমি কাঠমান্ডুর একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করি, সান ট্রাভেলস, আই এম দ্য PRO। তো আমাকে কাজের জন্য ক্যালকাটা, বম্বে, দিল্লি যেতে হয় মাঝে মাঝে। আমার অফিসের কাছে একটা ভালো রেস্টুরেন্ট আছে ইন্দিরা, তো সেখানেই লাঞ্চ করি আমি এভরিডে। লাস্ট মানডে গেছি, ওয়েটার বলছে আপনি তো আধ ঘন্টা আগে লাঞ্চ করে গেলেন, আবার কি ব্যাপার? বুঝুন মিস্টার মিত্রা, আরও দু একজন চেনা লোক ছিল, তারাও বলল তারা নাকি আমাকে দেখেছে। দেন আই হ্যাড টু টেল দ্যাম কি আমি আসিনি। তখন ওয়েটার বলে কি ওর সাসপেকশন হয়েছিল, কারণ যে লোক খেতে এসেছিল হি হ্যাড আ ফুল লাঞ্চ উইথ রাইস অ্যান্ড কারি অ্যান্ড এভরিথিং, আর আমি খাই স্রেফ ওই স্যান্ডউইচেস অ্যান্ড কাপ অফ কফি অ্যাট দ্য ম্যাক্স। মিস্টার বাটরা দম নিতে থামলেন, আমরা তিনজনেই যাকে বলে উৎকর্ণ হয়ে শুনছি। লালমোহনবাবু বেশি মনোযোগ দিলে মুখটা হাঁ হয়ে যায়, এখনও সেই অবস্থা। মিস্টার বাটরা চায়ে একটা চুমুক দিয়ে আবার শুরু করলেন। আমি ক্যালকাটায় এসেছি পরশু সানডে, কাল সকালে হোটেল থেকে বেরোচ্ছি। বাই দ্য ওয়ে আমি আছি গ্র্যান্ডে, ফ্র্যাঙ্ক রসে যাবো টু বাই সাম অ্যাসপিরিন। আপনি জানেন বোধহয় হোটেলের ভেতরেই একটা কিউরিওর দোকান আছে, তো সেটার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ শুনি ভেতর থেকে আমায় ডাকছে, মিস্টার বাটরা প্লিজ কাম হিয়ার ফর আ মোমেন্ট। কি ব্যাপার? গেলাম ভিতরে, সেলসম্যান একটা 100 টাকার নোট বার করে আমাকে দেখাচ্ছে, বলে মিস্টার বাটরা আপনার এই নোটটা জাল নোট, নো ওয়াটারমার্ক, প্লিজ চেঞ্জ ইট। আমার তো মাথায় বাজ পড়লো মিস্টার মিত্রা, আমি তো দোকানে ঢুকিনি। অ্যান্ড দে ইনসিস্টেড কি আমি গেছি আধ ঘন্টা আগে, আর আমি ওই 100 টাকার নোট নিয়েছি ওদের। আপনাকে নোটটা বদলে দিতে হলো? অনেকবার বললাম যে আই এম নট দ্য সেম পার্সন, অন্তমে এমন ভাবে আমার দিকে চাইতে লাগলো যেন আমি ইদার পাগল অর 420। তো এই অবস্থায় কি করা যায় বলুন। ফেলুদা ভাবছে, হাতটা সাবধানে বাড়িয়ে চারমিনারের ডগা থেকে প্রায় 1 ইঞ্চি লম্বা ছাইটা অ্যাশট্রেতে ফেলে দিয়ে ফেলুদা বলল, আপনি বেশ অসহায় বোধ করছেন সেটা বুঝতে পাচ্ছি। আমার রেগুলার প্যানিক হচ্ছে মিস্টার মিত্রা, সে যে কখন কি করবে তার তো কোনো ঠিক নেই না। খুবই অদ্ভুত ব্যাপার, আপনার কথা আমার পক্ষে বিশ্বাস করাই কঠিন হতো যদি না আমরা নিজের চোখে সেই লোককে দেখতাম। কিন্তু তাও বলতে বাধ্য হচ্ছি, আমি এ ব্যাপারে আপনাকে কিভাবে হেল্প করতে পারি সেটা ঠিক বুঝতে পারছি না। সেটা ঠিক, এখন আমি তো কাল কাঠমান্ডু ফিরে যাচ্ছি, ভরসা কি যে সে লোক আমার পিছে পিছে যাবে না আর সেখানেও আমাকে হ্যারাস করবে না। এ তো বুঝতে পারছি যে সে লোককে আমি না দেখলেও সে আমাকে দেখেছে আর ডেলিবারেটলি আমার পিছনে লেগেছে। দিস ইজ আ নিউ টাইপ অফ ক্রাইম মিস্টার মিত্রা, এবারে 100 রুপিজের উপর দিয়ে বেরিয়ে গেছে, এরপর কি কি হবে কে জানে। বাইরের লোকের সঙ্গে কথা বলার সময় ফেলুদা এমনিতে পায়ের ওপর পা তুলে বসে। যখন বোঝে আর কথা বলার নেই, বেশি বললে সময় নষ্ট হবে, তখন পাটা এমনভাবে নামিয়ে নেয় যে তাতেই বেশ বোঝা যায় এবার আপনি আসুন। আজও তাই করল, আর তাতে ফলও হল। মিস্টার বাটরা উঠে পড়লেন। বুঝলাম কতটা ভদ্রতার খাতিরেই ফেলুদা বলল, আশা করি কাঠমান্ডুতে গিয়ে কোনো অসুবিধায় পড়তে হবে না। ওয়েল, লেটস হোপ সো। এনিওয়ে, আপনার সঙ্গে আলাপ হয়ে গেল, আপনার খুব প্রশংসা শুনেছি মিস্টার সর্বেশ্বর সহায়ের কাছে। সর্বেশ্বর সহায় ফেলুদার এক মক্কেল, কোডারমায় থাকেন। হাজারিবাগে তার একটা বাংলো প্রায় খালি পড়ে থাকে, আমরা একবার সেখানে গিয়ে ছিলাম দিন দশেক। কাঠমান্ডুতে কোনো গোলমাল দেখলে আপনি পুলিশে খবর দিয়ে দেবেন, এসব লোকের দরকার স্রেফ ধোলাই। মিস্টার বাটরা চলে যাবার পর লালমোহনবাবুই প্রথম মুখ খুললেন। আশ্চর্য, ফরেন কান্ট্রি বলেই বোধ হয় এই হিল স্টেশনের কথাটা একবারও মাথায় আসেনি। পরদিন সকালে যে ঘটনাটা ঘটল, বলা যেতে পারে সেটা থেকেই আমাদের এই অ্যাডভেঞ্চারের শুরু। অবশ্য সেটার বিষয়ে বলার আগে গতকাল রাতের টেলিফোনের কথাটা বলা দরকার। কলকাতায় অক্টোবর মাসেও মাঝে মাঝে আকাশ কালো টালো করে বৃষ্টি এসে যায়, কালো তাই হলো। লালমোহনবাবু সাধারণত বিকেলে এলে 8:30 পর্যন্ত থাকেন। কাল 7 নাগাদ মেঘের গর্জন শুনে হন্তদন্ত হয়ে উঠে পড়লেন। বরঞ্চ কাল সকালে আসা যাবে। তপেশ, নিউ মার্কেটের প্লটটা আরও খানিকটা এগিয়ে গেছে বুঝলে, তোমার একটা ওপিনিয়ন নেওয়া দরকার তো। বৃষ্টি এলো 8, আর ফোনটা 9:45। ফেলুদা ওর ঘরের এক্সটেনশনে কথা বলল, আর আমি বসবার ঘরের মেইন টেলিফোনে শুনলাম। হ্যালো হ্যালো, মিস্টার প্রদোষ মিত্র? হ্যাঁ, কথা বলছি। ডিটেকটিভ প্রদোষ মিত্র? আগে হ্যাঁ, প্রাইভেট ইনভেস্টিগেটর। নমস্কার, আমার নাম অনিকেন্দ্র সোম, আমি বলছি সেন্ট্রাল হোটেল থেকে। বলুন, আপনার সঙ্গে একটু দরকার ছিল, একটু দেখা করা যাবে কি? ব্যাপারটা জরুরি। খুবই, আজ তো বাদলা, তবে কাল সকালে যদি একটু সময় দিতে পারেন। আসলে আমি বাইরে থেকে এসেছি, এবং আসার একটা প্রধান কারণ হলো আপনার সঙ্গে দেখা করা। মনে হয় আপনি ব্যাপারটা শুনলে ইন্টারেস্টেড হবেন। টেলিফোনে এর বেশি বলা যাবে না বোধহয়। আগে না, ভেরি সরি। অ্যাপয়েন্টমেন্ট হলো সকাল 9:00। কণ্ঠস্বরে বেশ ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়, বলল ফেলুদা। আমারও অবশ্য তাই মনে হয়েছিল। মনে মনে বললাম, সকালে বাটরা, বিকেলে সোম, মক্কেলে লাইন লেগে গেছে। আজকাল ফেলুদার সঙ্গে আমিও যোগ ব্যায়াম করি। সকাল 8 মধ্যে স্নান টান সেরে দুজনেই সারাদিনের জন্য তৈরি। 8:30 লালমোহনবাবু ফোন করে বললেন, সেদিন নিউ মার্কেটে একটা দোকানের উইন্ডোতে নাকি একটা লাইট গ্রিন জার্কিন দেখেছেন, সেইটার দরটা জেনেই আমাদের বাড়িতে চলে আসবেন। বুঝলাম ভদ্রলোক হিল স্টেশনে যাওয়ার তোড়জোড় আরম্ভ করে দিয়েছেন। 9:45 যখন অনিকেন্দ্র সোম এলেন না, তখন ফেলুদার হাত থেকে খবরের কাগজটা পাশে ফেলে মাথা নাড়ার ভাবটা দেখে বুঝলাম, বাঙালিদের পাংচুয়ালিটির অভাব নিয়ে একটা তেতো মন্তব্য করার জন্য তৈরি হচ্ছে ফেলুদা। 10 মিনিটের মধ্যে ফোনটা বেজে উঠল। হ্যালো, মার্ডার ভিকটিমের নোটবুকে আপনার ফোন নাম্বার দেখছি কেন মশাই? প্রশ্নটার মধ্যে একটা ভড়কে দেবার ভাব থাকলেও আসলে সেটা যে হালকা মেজাজি করা হয়েছে তা বুঝতে অসুবিধে হয় না। প্রশ্নকর্তা হচ্ছেন জোড়াসাঁকো থানার ইন্সপেক্টর মহিম দত্তগুপ্ত। ফেলুদার কপালে খাঁজ। কে খুন হলো? চলে আসুন সেন্ট্রাল অ্যাভিনিউ, সেন্ট্রাল হোটেল, 23 ঘর। অনিকেন্দ্র সোমকি আপনার চেনা নাকি? পরিচয় হবার কথা ছিল আজ সকালেই। কিভাবে খুন হলো? ছুরিকাঘাত। কখন? আর্লি মর্নিং, এলেই সব জানতে পারবেন। আমি এসেছি এই মিনিট 20। আমি চেষ্টা করছি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যেতে। লালমোহনবাবু এলেন 10 মিনিট পরেই, তবে ঘরে ঢোকার সুযোগ পেলেন না। চলুন, মার্ডার বলে লালমোহনবাবুকে ঠেলে নিয়ে গিয়ে তার গাড়িতে তুলে নিজে উঠে তার পাশে বসে ফেলুদা ড্রাইভার হরিপদবাবুকে বলল, সেন্ট্রাল হোটেলে চট জলদি। অফিসে ট্রাফিক, তার মধ্যেই যথাসম্ভব স্পিডে চলেছে আমাদের গাড়ি। আমি সামনে বসে একবার ঘাড় ঘুরিয়ে পেছনে দেখেই বুঝেছি লালমোহনবাবুর অবস্থা বিনা মেঘে বজ্রাঘাতের মতো। এটাও তিনি জানেন যে এ অবস্থায় ফেলুদাকে কোনো প্রশ্ন করেই কোনো উত্তর পাবেন না। হোটেলে পৌঁছে যেটা জানা গেল তা মোটামুটি এই। রবিবার সন্ধেবেলা অনিকেন্দ্র সোম এসে হোটেলে ওঠেন। খাতা থেকে জানা যাচ্ছে তিনি থাকেন কানপুরে। আগামীকাল তার চলে যাবার কথা ছিল। আজ ভোর 5টায় নাকি একজন লোক এসে তার খোঁজ করেন। তাকে বলা হয় সোম থাকেন 23 নম্বর ঘরে। দোতলার ঘর, তাই আগন্তুক লিফটে না উঠে সিঁড়ি দিয়েই ওঠেন আর 15 মিনিট বাদেই নাকি চলে যান। চেহারার বর্ণনা হল মাঝারি হাইট, পরিষ্কার রং, দাড়ি গোঁফ নেই, পরনে ছাই রঙের প্যান্ট আর নীল বুশ শার্ট। দারোয়ান বলল যে ভদ্রলোক নাকি একটা ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছিলেন। মিস্টার সোম 8টায় ব্রেকফাস্ট চেয়েছিলেন। রুম বয় ঠিক সময় গিয়ে দরজার বেল টিপে কোনো সাড়া পায়নি। তারপর ডুপ্লিকেট চাবি দিয়ে ঘর খুলে দেখে দরজার সামনেই পড়ে আছে মিস্টার সোমের মৃতদেহ। অস্ত্রটা হচ্ছে একটা নেপালি কুকরি। সেটা মেরেছে বুকের মুখ্যম জায়গায় এবং সেটাকে আর বার করা হয়নি। 23 নম্বর ঘরে পুলিশ খানা তল্লাশি করছে, তবে জিনিস বলতে বিশেষ কিছুই নেই। একটি মাত্র ছোট VIP ব্যাগ, তাতে দিন তিনেকের ব্যবহারের জন্য জামা কাপড়। টাকা পয়সা কিছুই পাওয়া যায়নি, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে সেগুলো আততায়ী সরিয়েছে। ফেলুদা লাশ দেখে এসে বলল ভদ্রলোক রীতিমতো সুপুরুষ ছিলেন, বয়স 30-এর বেশি নয়। রুম বয়ের সঙ্গে কথা বলে জানা গেল যে মিস্টার সোম সিগারেট খেতেন না, ড্রিঙ্ক করতেন না। রিসেপশনে বসেন মিস্টার লতিফ। তিনি বললেন মিস্টার সোম নাকি গতকাল বেশিরভাগ সময়টাই হোটেলের বাইরে ছিলেন, ফিরে আসেন বৃষ্টি নামার ঘণ্টাখানেক আগে। আজ ভোর ছাড়া ওর কাছে কোনো ভিজিটার আসেনি, কেউ টেলিফোনেও ওর খোঁজ করেন। তবে হ্যাঁ, এই হোটেলের ঘরে টেলিফোন নেই, তাই মিস্টার সোম নাকি কাল রাতে রিসেপশন থেকে ডিরেক্টরি দেখে একটা নাম্বার বার করে কাকে যেন টেলিফোন করেন এবং করার পর নিজের নোটবুকে নাম্বারটা লিখে নেন। যে নোটবুকে ফেলুদার নাম্বারটা ছিল সেটা পাওয়া যায় খাট এবং বেডসাইড টেবিলের মাঝখানের মেঝেতে। নতুন কেনা নোটবুক, তার প্রথম 3টে পাতাতেই শুধু লেখা এলোমেলো টুকরো টুকরো কথা, বাংলা ইংরেজি মেশানো। কি মনে হচ্ছে বলতো? একটা পাতা খুলে আমার দিকে এগিয়ে দিল ফেলুদা। আমি বললাম লেখাটা মাঝে মাঝে কেঁপে গেছে, বিশেষ করে এই যে ঘাঁটি কথাটা তো প্রায় পড়াই যাচ্ছে না। জানেন, প্রচন্ড নার্ভাস টেনশনে লিখেছেন মনে হয়, মন্তব্য করলেন জটায়ু। অথবা প্রচন্ড বেগে ধাবমান কোনো যানে, ধরুন ঘন্টায় 600 মাইল। বোঝাই যাচ্ছে ফেলুদা প্লেনের কথা বলছে। জেট প্লেনের স্পিড গড়ে ঘন্টায় 600 মাইল হতে পারে। আমার বিশ্বাস ঘাঁটি কথাটা লেখার সময় প্লেনটা একটা এয়ার পকেটে পড়েছিল। আরে মোক্ষম ধরেছেন মশাই, সেবার বম্বে যাওয়ার সময় মনে আছে সবেমাত্র কফিতে চুমুক দিয়েছি, আর অমনি পকেট। সে মশাই কফি অন্ননালিতে না গিয়ে শ্বাসনালিতে ঢুকে ভীষণ টিষম লেগে একেবারে কেলেঙ্কারি ব্যাপার। ফেলুদা লেখাগুলো নিজের খাতায় টুকে নিয়ে নোটবুকটা মহিমবাবুকে ফেরত দিয়ে দিল। আমরা কানপুরে জানিয়ে দিচ্ছি, ওই লাশ শনাক্ত করার একটা ব্যাপার আছে তো, বললেন মহিম দত্তগুপ্ত। আমার বিশ্বাস রাত্রিরে দিল্লি থেকে একটা ফ্লাইট আছে যেটা কানপুর হয়ে আসে। গত রবিবারের ফ্লাইটে অনিকেন্দ্র সোম নামে কোনো প্যাসেঞ্জার ছিল কিনা সেটাও খোঁজ করে দেখতে পারেন। তবে আমার ধারণা লোকটা কোনো পাহাড়ি জায়গা থেকে আসছে। কেন বলুন তো? এক জোড়া মাউন্টেনিয়ারিং বুটস দেখলাম, তার একটা তলায় এক টুকরো ফার্ন লেগে রয়েছে, যেটা পাহাড়েই থাকা স্বাভাবিক। মহিমবাবু বললেন নতুন কোনো তথ্য পেলেই জানিয়ে দেবেন, বিশেষ করে কুকরির হাতলে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল কিনা। আর গ্র্যান্ড হোটেলে ঢুকেই প্যাসেজের বাঁদিকে একটি কিউরিওর দোকান আছে, খোঁজ করে দেখতে পারেন কুকরিটা ওখান থেকেই কেনা হয়েছে কিনা। ফেরার পথে নোটবুকে 3টে পাতায় যে লেখাগুলো ছিল সেগুলো দেখালো ফেলুদা। প্রথম পাতায় 2 লাইন লেখা। নাম্বার 1, only LSD key. নাম্বার 2, ask CP about methods and past cases. দ্বিতীয় পাতায় 3 লাইন। নাম্বার 1, ঘাঁটি এখানে না ওখানে। নাম্বার 2, AB সম্বন্ধে আগে জানা দরকার। নাম্বার 3, রিং আপ PCM DDC। তৃতীয় পাতায় শুধু আমাদের বাড়ির ফোন নাম্বার। ফরেন কারেন্সি ঘটিত কোনো ব্যাপার নাকি মোড়াই? প্রশ্ন করলেন জটায়ু। কেন বলুন তো? না না, ওই LSD দেখলুম কি না, পাউন্ড সেলিং পেন্স তো। আপনি বৈষয়িক চিন্তাটা একটু কম করুন তো মশাই। LSD হলো একরকম ড্রাগ, লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড। হিপিদের দৌলতে এর খ্যাতি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আজকাল বৈজ্ঞানিকরা বলেন মানুষের মগজে সেরোটোনিন বলে একরকম রাসায়নিক পদার্থ আছে, যেটা মানুষকে সুস্থ মস্তিষ্কে ভাবতে, বুঝতে, চিন্তা করতে সাহায্য করে। LSD নাকি সেরোটোনিনের মাত্রা সাময়িকভাবে কমিয়ে দিয়ে মস্তিষ্কের বিকার ঘটিয়ে দেয়। কিছুক্ষণের জন্য মানুষ তাই একটা অবাস্তব জগতে বিচরণ করে। ধরুন এই চৌরঙ্গিকে মনে হতে পারে নন্দনকানন। বলেন কি, এই জিনিসও কিনতে পাওয়া যায় নাকি? তা যায় বই কি, তাই বলে কি আর দেশ মেডিকেল স্টোরসে গিয়ে চাইলে পাবেন? এসব পাওয়া যায় গোপন আস্তানায়। গ্লোব সিনেমার পেছন দিকে হিপিদের একটা হোটেল আছে, সেখানে গিয়ে তাদের সঙ্গে মিশলে পরে এক আধটা সুগার কিউব পেলেও পেতে পারেন। সুগার কিউব? চার চৌকো চিনির ডেলা দেখেননি, তার মধ্যে পোড়া থাকে এক কণা LSD। এই এক কণার তেজ আপনার ভাষায় 5000 horsepower। অবশ্যই LSD সেবন করে সাময়িক স্বর্গবাস নরকবাস দুই হতে পারে, সেটা কে খাচ্ছে তার উপর নির্ভর করে। সিঁড়ি নামছে মনে করে সাততলার ছাতের কার্নিশে দাঁড়িয়ে শূন্যে পা বাড়িয়ে দিয়েছে LSD-র প্রভাবে, এও শোনা যায়। তার মানে পপাতো চ এন্ড মমারো চ। কি ভয়ঙ্কর! খুনটা হয়েছিল মঙ্গলবার সকালে। বৃহস্পতিবার দুপুরে ফেলুদার ফোন এলো মহিম দত্তগুপ্তর কাছ থেকে, খবর আছে অনেক। অনিকেন্দ্র সোম কানপুরের IIT-তে পড়াতেন, সেখানে তার কোনো আত্মীয় থাকে না, তবে তারা খবর পাঠান যে কলকাতায় অনিকেন্দ্র সোমের এক ভাই থাকে, সে নাকি স্টেট ব্যাংকে চাকরি করে। পুলিশ তার হদিশ বার করে, ভদ্রলোক নাকি খবরের কাগজে তার দাদার মৃত্যু সংবাদটা মিস করে গেছিলেন। যাই হোক, তিনি লাশ শনাক্ত করে যান এবং বলেন যে অনিকেন্দ্রবাবু নাকি তার আত্মীয় স্বজনের সঙ্গে বিশেষ যোগাযোগ রাখতেন না, কলকাতায় প্রায় আসতেন না বললেই চলে। তবে দাদা একটু খামখেয়ালি হলেও নির্ভীক স্বাধীন চেতা পুরুষ ছিলেন, সেটা ভাই স্বীকার করেন। দু নম্বর, কুকরিতে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি, অর্থাৎ খুনি অত্যন্ত সাবধানী লোক। যেভাবে যে অ্যাঙ্গেলে ছোড়া বুকে ঢুকেছে তাতে মনে হয় খুনি ন্যাটা বা লেফট হ্যান্ডেড। গ্র্যান্ড হোটেলের কিউরিও দোকানের মালিক ছোড়াটা দেখে চিনেছেন এবং বলেছেন সেটা তারা বিক্রি করেন সোমবার সকালে মিস্টার বাটরা নামে একজন ব্যক্তিকে। ইনি গ্র্যান্ড হোটেলেই ছিলেন এবং যেদিন খুন হয় সেদিন ইন্ডিয়ান এয়ারলাইন্সের সকাল 9টার ফ্লাইটে চলে যান কাঠমান্ডু। তিন নম্বর, কানপুর হয়ে আসা দিল্লির রবিবারের ফ্লাইটে অনিকেন্দ্র সোম বলে কোনো যাত্রী ছিল না। তবে রবিবারের অন্য সব ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্ট দেখে পুলিশ জেনেছে সেদিন কাঠমান্ডু টু ক্যালকাটা বিকেলের ফ্লাইটে অনিকেন্দ্র সোম নামে একজন প্যাসেঞ্জার ছিলেন। এক ঘন্টা লেট ছিল ফ্লাইটটা, সেটা এসে দমদমে ল্যান্ড করে 5:30। মহিমবাবু শেষ কথা বললেন এই যে, খুনি যখন বিদেশে ভাগলবা তখন এখান থেকে কিছু করার কোনো সোজা রাস্তা নেই। কেসটা আপাতত চলে যাচ্ছে CID হোমিসাইডের কাছে, সেখান থেকে দিল্লির হোম ডিপার্টমেন্টে জানালে পর তারা আবার নেপাল সরকারের কাছে অনুরোধ জানাবেন এই খুনের তদন্তে সহায়তার জন্য। নেপাল সরকার সম্মতি জানালে পর এখান থেকে CID লোক চলে যাবে কাঠমান্ডু। ফেলুদা ফোনটা রাখার সময় শুধু একটা কথাই বলল, ওকে, থ্যাংক ইউ সো মাচ এন্ড বেস্ট অফ লাক। এরপর দুটো দিন ফেলুদার কথা একদম বন্ধ। তবে ও যে গভীরভাবে চিন্তা করছে সেটা ওর ঘন ঘন পায়চারি, মাঝে মাঝে আঙুল মটকানো আর হঠাৎ হঠাৎ বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে সিলিংয়ের দিকে চেয়ে থাকা দেখেই বুঝতে পেরেছিলাম। দ্বিতীয় দিন লালমোহনবাবু এসে প্রায় 2 ঘন্টা রইলেন, অথচ পুরো সময়টা ফেলুদার টোটালি মৌনী। ভদ্রলোক শেষটায় যা বলার আমাকেই বললেন এবং মোদ্দা ব্যাপারটা এই যে, উনি নাকি গতকাল এক আশ্চর্য পামিস্টের কাছে গিয়ে হাত দেখিয়ে এসেছেন। বুঝলে ভাই তপেশ, ভদ্রলোকের নাম হচ্ছে মৌলিনাথ ভট্টাচার্য, শুধু যে দুর্ধর্ষ হাত দেখে তা নয়, অরিজিনাল রিসার্চ আছে। বললেন মানুষের মতো বাঁদরের হাতেও নাকি রেখা থাকে, আর সে রেখা পড়াও যায়। আমাদের চিড়িয়াখানা একটা শিম্পাঞ্জি আছে। মৌলিবাবু কিউরেটারকে বলে স্পেশাল পারমিশন নিয়ে যে লোকটা শিম্পাঞ্জিটা দেখাশোনা করে তাকে সঙ্গে নিয়ে ঢুকে গিয়েছিলেন খাঁচার ভেতর। বললেন ভারী ভব্য জানোয়ার, 10 মিনিট ধরে হাত বাড়িয়ে বসেছিল, টু শব্দটি করেনি। কেবল বেরোবার সময় নাকি ভদ্রলোকের কাঁচাটা টেনে খুলে দেয়, হুইচ মে বি অনিচ্ছাকৃত। যাই হোক, হেডলাইন, লাইফলাইন, হার্টলাইন, ফেটলাইন সব আছে ওই বাঁদরের হাতে। ওটা মরবে 83 অগস্টে অ্যাট দ্য এজ অফ 33। আমি ডায়েরিতে নোট করে নিয়েছি তপেশ, আমার তো মনে হয় ফলে যাবে। তুমি কি বলো? ফললে নিশ্চয়ই একটা অদ্ভুত ব্যাপার হবে, কিন্তু আপনাকে কি বললেন? সে তো আর এক মজা। বছর পাঁচেক আগে কৈলাসবোস স্ট্রিটে এক পামিস্টকে হাত দেখিয়েছিল, তিনি বলেছিলেন ফরেন ট্যুর নেই। ইনি দেখিয়ে দিলেন স্পষ্ট রয়েছে, না হয়ে যায় না। লালমোহনবাবু হতাশ হননি। পরদিনই সকালে চা খেতে খেতে ফেলুদা বলল, বুঝলি তপসে, মন বলছে অল রোডস লিড টু নেপাল, তার মধ্যে কিছু রাস্তা বেশ সর্পিল, অতএব নেপাল যাওয়াটা ফেলুমিত্রের কর্তব্য। ইন্ডিয়ান এয়ারলাইন্সে কাঠমান্ডু ফ্লাইটে তিনজনের টিকিট কিনে লন্ড্রি থেকে গরম জামা আনিয়ে পুষ্পক ট্রাভেলসের সুদর্শনবাবুকে দিয়ে ওখানকার হোটেল বুক করার কথা বলে দিয়ে আমাদের রওনা হতে আরও 3 দিন লেগে গেল। এরই মধ্যে একদিন আমি ফেলুদাকে জিজ্ঞেস করলাম, তোমার কি ধারণা নকল বাটরাও কাঠমান্ডু চলে গেছে? খুন করে দেশের বাইরে পালিয়ে যেতে পারলে একটা মস্ত সুবিধে আছে। শুনলি তো মহিমবাবু কি বললেন, দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা না হওয়া পর্যন্ত তো খুনি নিশ্চিন্ত। যুক্তরাষ্ট্রে খুন করে অনেকে সীমানা পেরিয়ে পালিয়ে যায় মেক্সিকোতে, শুনেছিস তো? ভারত আর নেপালও তো সেই একই ব্যাপার। যাবার আগের দিন সকালবেলা লালমোহনবাবু এসে বলে গেলেন যে লেনিন সরণির মোড়ে নকল বাটরাকে তিনি দেখেছেন। সে নাকি একটা ঠান্ডাইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে লস্যি খাচ্ছিল। ফেলুদা চারমিনারে টান দিয়ে সিলিংয়ের দিকে দৃষ্টি রেখে প্রশ্ন করল, গেলাসটা বাঁ হাতে ধরেছিল কিনা সেটা লক্ষ্য করেছিলেন? এই রে, লালমোহনবাবু জিভ কেটে বুঝিয়ে দিলেন তিনি সেটা করেননি। তাহলে আপনার স্টেটমেন্টের কোনো মূল্য নেই। এয়ারপোর্টের কাউন্টারে ফেলুদার চেনা লোক ছিল, তিনি বললেন, মিস্টার মিত্র, আপনাদের ডান দিকে সিট দিচ্ছি, হ্যাঁ ভালো ভিউ পাবেন, হ্যাঁ না নো প্রবলেম। হ্যাঁ, ভালো ভিউটা যে কতটা ভালো সেটা যে না দেখেছে তাকে বলে বোঝানো মুশকিল। স্বপ্নেও কি ভাবা যায় যে কলকাতার মাটি ছেড়ে আকাশে ওঠার 10 মিনিটের মধ্যে ডান দিকে দেখতে পাবো দূরে ঝলমল করছে আমাদের সেই ছেলেবেলা থেকে চেনা কাঞ্চনজঙ্ঘা। আর তার পরেই অবশ্য শুরু হলো সারা ডান দিকটা জুড়ে ভিড় করে দাঁড়িয়ে থাকা বিখ্যাত সব পর্বতশৃঙ্গ, যার অনেকগুলোই কোনো না কোনো সময় কোনো না কোনো দেশের বিখ্যাত পর্বতারোহী দলগুলোকে চুম্বকের মতো টেনে নিয়ে গেছে শেরপাদের দেশে। ক্যাপ্টেন মুখার্জি যে এই প্লেনের অধিনায়ক সেটা আগেই ঘোষণা করা হয়েছিল। আমরা জানলা দিয়ে মন্ত্রমুগ্ধের মতো বরফের চূড়োগুলোর দিকে দেখছি, এমন সময় একজন বাঙালি এয়ার হোস্টেস এসে ফেলুদার ওপর ঝুঁকে পড়ে বললেন, ক্যাপ্টেন একবার আপনাকে ককপিটে ডেকেছেন। ফেলুদা উঠবার জন্য তৈরি হয়ে মেয়েটিকে বলল, আমার পরে এরা দুজনও একবার যেতে পারেন কি? আপনারা তিনজনই আসুন না। ককপিটে জায়গা খুবই কম, তবে ফেলুদার পেছনে দাঁড়িয়ে ওর কাঁধের দুদিক দিয়ে গলা বাড়িয়ে আমরা দুজনে যা দেখলাম তাই যথেষ্ট। দেখে মনের যে ভাবটা হলো সেটাকে লালমোহনবাবু পরে বলেছিলেন, স্তব্ধভাস, রুদ্ধশ্বাস, বিমুগ্ধ, বিমূঢ় বিস্ময়। পরপর চূড়োর লাইন ডান দিক থেকে এসে বাঁয়ে ঘুরে প্লেন যেদিকে যাচ্ছে সেদিকে একটা প্রাচীর সৃষ্টি করেছে। দূরত্ব যতই কমে আসছে শৃঙ্গগুলো ততই ফুলে ফেঁপে চাঙিয়ে চিতিয়ে উঠছে। কোপাইলটের হাতে একটা হ্যাডলি চেজের বই, তিনি সেটাকে বন্ধ করে পর পর চূড়াগুলো চিনিয়ে দিলেন। কাঞ্চনজঙ্ঘার পরেই মাকালু, আর তার দুটো চূড়ো পরেই এভারেস্ট। মিনিট পাঁচে ককপিটে থেকে আমরা ফিরে এলাম। এক ঘন্টা লাগে কাঠমান্ডু পৌঁছতে। এয়ার হোস্টেস চা দিয়েছিল, সেটা শেষ না হতে হতে বুঝতে পারলাম প্লেন নিচে নামতে শুরু করেছে। জানলা দিয়ে চেয়ে দেখি নিচে ঘন সবুজ ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সেই বিখ্যাত তেরাই। এরপরে মহাভারত পাহাড় পেরিয়েই কাঠমান্ডু ভ্যালি। সামনে একটা বিশাল সাদা মেঘের কুণ্ডুলি আমাদের প্লেনটা, তার মধ্যে ঢুকতেই বাইরের দৃশ্য মুছে গেল আর সঙ্গে সঙ্গে একটা ঝাঁকুনি শুরু হল। মিনিট খানেক এই অবস্থায় চলার পর হঠাৎ মেঘ সরে গেল, ঝাঁকুনি থেমে গেল, আর ঝলমলে রোদে দেখতে পেলাম নিচে বিছিয়ে আছে এক আশ্চর্য সুন্দর উপত্যকা। এই যে ফরেন কান্ট্রি, সে আর বলে দিতে হয় না মশাই, ঢোক গিলে কানের তালা ছাড়িয়ে অবাক চোখ করে বললেন লালমোহনবাবু। কথাটা ঠিকই, ভারতবর্ষে এমন জায়গা নেই। পাহাড়, নদী, ধান ক্ষেত, গাছপালা, ঘরবাড়ি সবই আছে, কিন্তু তাও যেন একেবারে অন্যরকম। গ্রামের বাড়িগুলো লক্ষ্য কর, চীনেদের তৈরি ইটের দোতলা বাড়ি, তার উপরে খড়ের চাল, এই জিনিস আমাদের দেশে দেখতে পাবি না। ওগুলো কি মন্দির নাকি মশাই? বৌদ্ধ মন্দির, নদীর এপারে, তাই মনে হয় ওটা পাটন শহর, আর ওইটে হচ্ছে কাঠমান্ডু। আমাদের প্লেনের ছায়াটা কিছুক্ষণ থেকেই সঙ্গে সঙ্গে চলছিল, লক্ষ্য করছিলাম সেটার বড় হওয়ার স্পিড ক্রমেই বাড়ছে। এবারে সেটা যেন হঠাৎ তড়িঘড়ি ছুটে এসে বিরাট হয়ে আমাদের প্লেনের সঙ্গে মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমরা ত্রিভুবন এয়ারপোর্টে ল্যান্ড করেছি। এয়ারপোর্টে বেশ চনমনে অভিজ্ঞতা হলো, এরকম বিদেশি ট্যুরিস্টের ভিড় এর আগে একবারই দেখেছি, বম্বের তাজমহল হোটেলের লবিতে। আগেই জানতাম এখানে কাস্টমসের ঝামেলা আছে, চেকিংয়ের একটু বাড়াবাড়ি, সকলেরই স্যুটকেস নাকি খুলে দেখে। আমাদের কাছে আপত্তিকর কিছুই নেই, তাও লালমোহনবাবু দাঁতে দাঁত চেপে আছেন কেন জিজ্ঞেস করাতে বললেন, একটা টিফিন বক্সে কিছু আমসত্ত্ব এনেছি ভাই, ফরেন কান্ট্রি তো, যদি সন্দেহ টন্দেহ করে। শেষ পর্যন্ত কাস্টমস কিছু বলল না দেখে লালমোহনবাবু একটা হাঁপ ছাড়া হাসি হেসেই হঠাৎ আবার গম্ভীর হয়ে গেলেন কেন, সেটাও দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারলাম। ফেলুদা আগেই দেখেছে লোকটাকে, একজন লালচে দাড়িওয়ালা শ্বেতাঙ্গ ঢেঙার সঙ্গে কথা বলছেন লাউঞ্জের কোণে দাঁড়িয়ে, হয় নকল না হয় আসল পাটরা, না নকল নয় আসল। ফেলুদার সঙ্গে চোখাচোখি হওয়াতে ভদ্রলোক সাহেবকে এক্সকিউজ মি বলে ভুরু কপালে তুলে হেসে এগিয়ে এলেন আমাদের দিকে। ওয়েলকাম টু কাঠমান্ডু। শেষ পর্যন্ত নিজেদের তাগিদেই এসে পড়লাম। ভেরি গুড, ভেরি গুড, ফর্চুনেটলি সেই লোক বোধহয় আর আমাকে ফলো করেনি মিস্টার মিত্রা, এই কদিনে আর কোনো গোলমাল হয়নি। তো আপনারা কেতা দিন আছেন? দিন সাতেক। কোথায় উঠছেন? হোটেল লুম্বিনীতে রিজার্ভেশন আছে। নতুন হোটেল, অ্যান্ড কোয়াইট গুড। আপনারা সাইটসিং এ যেতে চাইলে আমি বন্দোবস্ত করে দিতে পারি, আমার অফিস আপনাদের হোটেল থেকে 5 মিনিটের হাঁটা পথ, বাস। থ্যাংক ইউ। এই খবরটা আপনি দেখেছেন কি? কলকাতার কাগজ এখানে আসে? ফেলুদা পকেট থেকে একটা কাটিং বার করে বাটরার হাতে দিল। আমি জানি এটা অনিকেন্দ্র সোমের খুনের খবর, স্টেজ মানে বেরিয়েছিল, তাতে এটাও বলা হয়েছিল যে খুনটা করা হয়েছে একটা নেপালি কুকুরের সাহায্যে। আপনি যদি নিলেন সেদিনকারই ঘটনা এটা। মিস্টার বাটরা খবরটা পড়ে কাগজটা থেকে চোখ তুলে গভীর সংশয় দৃষ্টিতে চাইলেন ফেলুদার দিকে। ফেলুদা বলল, কুকুরটা গ্র্যান্ড হোটেলের দোকান থেকে কেনা হয়েছিল খুনের আগের দিন, সেটা পুলিশ ভেরিফাই করেছে। দোকানি এটাও বলে যে যিনি কিনেছিলেন তার নাম বাটরা। হাউ টেরিবল মিস্টার মিত্রা, ইয়ে কে? আপনি বোধহয় এই অনিকেন্দ্র সোমের নাম শোনেননি? নেভার। ইনি কিন্তু একই প্লেনে এসেছিলেন আপনার সঙ্গে। ফ্রম কাঠমান্ডু? আগে হ্যাঁ। নেপাল এয়ারলাইন্স? হ্যাঁ। তাহলে চেহারা দেখলে হয়তো চিনতে পারতাম। 130 প্যাসেঞ্জার্স ছিল ওই ফ্লাইটে মিস্টার মিত্রা, আই মিন। যাই হোক, আপনি আর এর মধ্যে কলকাতা টলকাতা যাবেন না, তাহলে গোলমালে পড়তে পারেন। কিন্তু আমাকে ফাঁদে ফেলার এরকম চেষ্টা কেন মিস্টার মিত্রা? আরে ক্যা মুসিবত হ্যায় ইয়ার। একজন ক্রিমিনাল যদি আবিষ্কার করে যে আরেকজন লোকের সঙ্গে তার চেহারায় খুব মিল, তাহলে তার নিজের ক্রাইমের বোঝাটা সেই লোকের ঘাড়ে ফেলার চেষ্টাটা কি তার পক্ষে খুব অস্বাভাবিক? সে তো মানছি, কিন্তু এ তো অর্ডিনারি ক্রাইম নয়, দিস ইজ মার্ডার মিস্টার মিত্রা। আমার ধারণা খুনি কাঠমান্ডুতেই ফিরে আসবে এবং আমার সঙ্গে তার একটা মোকাবিলা হবেই। এই অনিকেন্দ্র সোম কতকটা আমার সাহায্য চাইতেই কলকাতায় গিয়েছিলেন, কি কারণে সেটা জানা হয়নি। তার খুনি বেকসুর খালাস পেয়ে যাবে সেটা আমি মানতে পারছি না মিস্টার বাট্রা। আমি অনুরোধ করব, আপনি বা আপনার কোনো লোক যদি তাকে কাঠমান্ডুতে দেখেন তাহলে আমি যেন একটা খবর পাই। সেটা আমি কথা দিচ্ছি আপনাকে। আমি কালকের দিনটা থাকছি না, একটা আমেরিকান ট্যুরিস্ট দলের সঙ্গে একটু পোখরা যেতে হচ্ছে, পরশু ফিরে এসে আপনাকে কন্ট্যাক্ট করব। ওকে মিস্টার মিত্রা। কাস্টমসে ঝামেলা চুকিয়ে আমরা ট্যাক্সি করে রওনা দিলাম, জাপানি ড্যাটসন ট্যাক্সি। রাস্তায় জাপানি ও বিদেশি গাড়ির ছড়াছড়ি, পরিষ্কার চওড়া রাজপথের ধারে ইউক্যালিপটাসের সারি, পেল্লায় পার্কের মধ্যে বাহারে স্পোর্টস স্টেডিয়াম, বিরাট বিরাট বিলিতি ধাঁচের বিল্ডিং যার অনেকগুলোই নাকি আগে রানাদের প্রাসাদ ছিল। দূরে এখানে ওখানে মাথা উঁচিয়ে আছে হিন্দু বৌদ্ধ মন্দিরের চূড়ো। সব মিলিয়ে ফরেন ফরেন ভাবটা যে ক্রমে লালমোহনবাবুকে আরও বেশি করে পেয়ে বসছে সেটা তার হাত কচলানি আর আধ বোঝা চোখ দেখেই বুঝতে পেরেছিলাম। নেপালের রাজাই যে পৃথিবীর একমাত্র হিন্দু রাজা সেটা তিনি শুনে যেমন ইমপ্রেসড, তেমনই ইমপ্রেসড এই শুনে যে নেপালের লুম্বিনী শহরেই বুদ্ধের জন্ম, আর নেপাল থেকেই বৌদ্ধ ধর্ম গিয়েছিল চীন এবং জাপানে। শহরের মেন রাস্তা কান্তি পথ দিয়ে বাঁয়ে ঘুরে একটা কারুকার্য করা তোরণের ভেতর দিয়ে আমরা এসে পড়লাম নিউ রোডে। এই নিউ রোডেই আমাদের হোটেল। দুদিকে দেখে বুঝলাম এটা দোকান আর হোটেলেরই পাড়া। লোকের ভিড়টাও এখানে প্রথম চোখে পড়ল। একটা চৌমাথার কাছাকাছি এসে আমাদের ট্যাক্সিটা রাইট অ্যাবাউট টার্ন করে রাস্তার উল্টো দিকে একটা বাহারের কাঠের ফ্রেমে কাজ বসানো দরজার সামনে থামল। একদিকের পাল্লায় লেখা হোটেল, অন্যদিকে লুম্বিনী। ফেলুদা একদিন বলছিল, ভ্রমণের বাতিকটা বাঙালিদের মধ্যে যেমন আছে ভারতবর্ষের আর কোনো জাতের মধ্যে তেমন নেই, আর এই বাতিকটা নাকি মধ্যবিত্তের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায়। সবচেয়ে আশ্চর্য এই যে যাতায়াতের খরচ যত বাড়ছে ভ্রমণের নেশাও নাকি বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে। কাঠমান্ডুতে এসেও যার সঙ্গে প্রথম আলাপ হলো তিনি একজন বাঙালি ট্যুরিস্ট। হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে খাতায় নাম লেখা হচ্ছে, এমন সময় ভদ্রলোক পাশের একটা সোফা থেকে উঠে এগিয়ে এলেন আমাদের দিকে। এক্সকিউজ মি, নমস্কার, আপনারা কি আইএ ফ্লাইটে এলেন? লালমোহনবাবুকে বয়োজ্যেষ্ঠ দেখে তাকেই প্রশ্ন করলেন ভদ্রলোক। আগে হ্যাঁ, ইন্ডিয়ান এয়ারলাইন্স, 10 মিনিট লেট ছিল। ও আচ্ছা, এদিকে এই প্রথম? আগে হ্যাঁ। পারলে একবার পোখরাটা ঘুরে আসবেন, বেড়াতে এসেছেন আই গেস। আগে হ্যাঁ, এই হলিডে। ফেলুদার দিকে একবার আড় চোখে দেখে বললেন জটায়ু। আপনি এখানে থাকেন? ফেলুদা প্রশ্ন করল। বেয়ারা এসে আমাদের মালপত্র নিয়ে গেছে দোতলায়। দুটো পাশাপাশি ঘর আমাদের, 226 227। না না, আমি কলকাতারই লোক, বেড়াতে এসেছি ফ্যামিলি নিয়ে, ইনি অবশ্য এখানকারই বাসিন্দা। আরেকজন বয়স্ক ভদ্রলোকও যে সোফাটায় বসেছিলেন সেটা এতক্ষণ লক্ষ্য করিনি। চোখে কালো ফ্রেমের চশমা, টকটকে রং, চুল ধপধপে সাদা, সব মিলিয়ে রীতিমতো সৌম্য চেহারা। ভদ্রলোক এগিয়ে এসে আমাদের নমস্কার করলেন। জানেন তো, ইনারা নেপালে আছেন 300 বছর ধরে, প্রথম ভদ্রলোকটি বললেন। বলেন কি? আরে মশাই, সে এক ইতিহাস, শুনে দেখবেন এনার কাছে। তা চলুন না আমাদের ঘরে, আমি এমনিতেই নেপালের বাঙালিদের সম্বন্ধে একটু ইনফরমেশন চাচ্ছিলাম, একটা বিশেষ দরকারে। আমি জানি ফেলুদা কী দরকারের কথা বলছে, আর এটাও জানি যে দরকার না থাকলে ফেলুদা চট করে কাউকে প্রথম আলাপেই নিজের ঘরে ডেকে এনে গপ্প করে না। 226টা ডাবল রুম, অর্থাৎ আমার আর ফেলুদার ঘর। সেখানেই বসে রুম সার্ভিসকে বলে আনানো চা খেতে খেতে কথা হলো। কাঠমান্ডুর বাসিন্দা ভদ্রলোকটির নাম হরিনাথ চক্রবর্তী, ত্রিভুবন কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন, পাঁচ বছর হলো রিটায়ার করেছেন। হরিনাথবাবু বললেন, এখানকার কাঠমান্ডুতেই আমাদের অনেকদিনের বাস। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ আর বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে আমি কাঠমান্ডু ফিরে আসি। এখানকার রাজা ত্রিভুবনের নামে এখানে কলেজ তৈরি হয়, আর সেই কলেজেই আমি ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করি। অবশ্য আমার ছেলেরা কেউই আমার পথে যায়নি। বড়টি নীলাদ্রি ছিল মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষক। ছিল মানে? সে 76-এ পাহাড় থেকে পড়েই মারা যায়। ও, আর অন্যটি? হিমাদ্রি, ও করত নেপাল সরকারের চাকরি, হেলিকপ্টার পাইলট। তেরাইয়ের জঙ্গল আর হিমালয়ের পিকগুলো দেখে নিয়ে আসত টুরিস্টদের। সেও ফাঁকি দিয়ে চলে গেছে, আজ তিন সপ্তাহ হল। একরাশ! ভদ্রলোক বিষণ্নভাবে মাথা নাড়লেন। তাহলে তো তবু একরকম বীরের মৃত্যু হতো। এক বন্ধুকে থ্যাংবোচে নিয়ে যায় সেখানকার মনাস্ট্রি দেখাতে। ফিরে এসে দেখে কখন যেন তার হাতে একটা সামান্য ইঞ্জুরি হয়েছে। কাউকে বলিনি, ডেটল লাগিয়ে চুপচাপ ছিল। শেষটায় ওর বন্ধুর চোখে পড়ে। তার ধারণা একটা কাঁটা তারের বেড়া পেরোনোর সময় স্ক্র্যাচটা হয়েছে। সুতরাং কোনো রিস্ক না নিয়ে অ্যান্টিটেটানাস ইঞ্জেকশন নেওয়াই উচিত। শেষটায় ওই বন্ধুই ডাক্তার ডেকে এনে জোর করে ইঞ্জেকশন নেওয়ায়। তারপর? কিছুই হলো না, সেই টিটেনাসেই মারা গেল। দেরি হয়ে গিয়েছিল কি ইঞ্জেকশন নিতে? দেরি আর কি করে বলি, বন্ধুটির হিসেবে বিকেলে জখমটা হয়েছিল। পরদিন সকালে ইঞ্জেকশন পড়েছে, কিন্তু ফল হলো না। ইঞ্জেকশনের কিছু পর থেকেই কনভালশন শুরু হলো। একদিনের মধ্যে সব শেষ। ডাক্তার কি আপনার বাড়ির ডাক্তার? বাড়ির ডাক্তার না হলেও ডক্টর দিবাকরকে আমি যথেষ্ট চিনি। ইদানিং প্র্যাকটিসও বেড়েছে খুব, নতুন গাড়ি বাড়ি। বোধহয় ডক্টর মুখার্জি মারা যাওয়ার পর থেকেই। মুখার্জি ছিলেন আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। এবার অন্য বাঙালি ভদ্রলোকটি একটা মন্তব্য করলেন, ডাক্তারের কথা জিজ্ঞেস করে আর হবেটা কি, বরং ওষুধের কথা জিজ্ঞেস করুন। ওষুধে কাজ না দেওয়াটা আর আজকের দিনে কি এমন আজব ব্যাপার মশাই? এ তো আকচার ঘটছে। অ্যাম্পিউলে জল, ক্যাপসুলে চুন, চক্ষুড়ি, এমনকি স্রেফ ধুলো, এসব শোনেননি নাকি? হরিনাথবাবু একটা শুকনো হাসি হাসলেন। বেশিরভাগ লোকে আপনার কথাটাই বলবে। আজকের যুগে সব কিছু মেনে নেওয়া ছাড়া তো গতি নেই, আমাকেও মেনে নিতে হলো। ভদ্রলোক উঠে পড়লেন, আর সেই সঙ্গে অন্যটিও, যার নাম এখনো জানা হয়নি। আজ আসি মিস্টার মিত্র, আপনার অনেকটা সময় নষ্ট করে গেলাম, কিছু মনে করবেন না। মোটেই না, শুধু একটা কথা জানার ছিল। হ্যাঁ বলুন। আপনার ছেলের বন্ধুটি কি এখন এখানে? না, তবে কোথায় তা বলতে পারবো না। ভয়ানক শক পেয়েছিল হিমুর মৃত্যুতে। তাকে বললাম কপালে লিখন খণ্ডায়কার সাধ্যী, সে আমার সঙ্গে কথা বন্ধ করে দিল। আমার বাড়িতেই ছিল, দিন আশেক হলো একদিন দেখি কোথায় যেন চলে গেছে। অবশ্যই ফিরে সে আসবেই, কারণ তার কিছু জিনিসপত্র এখনো রয়ে গেছে আমার বাড়িতে। 10 বছর এক স্কুলে এক কলেজে পড়েছে দুজন। তার নামটা? অনিক বলে ডাকি, অনিকেন্দ্র সোম। আধ ঘন্টার মধ্যে স্নান সেরে নিয়ে তিনজনে একতলায় গেলাম হোটেলেরই নির্বাণা রেস্টুরেন্টে লাঞ্চ খেতে। কাঠমান্ডুতে আসার এত অল্প সময়ের মধ্যেই ঘটনা একটা বিরাট ধাপ এগিয়ে গেছে ভাবতে মনের মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব এসে গেছে, আর সেই সঙ্গে খিদেটাও পেয়েছে জব্বর। কলকাতায় অনিকেন্দ্র সোম খুন, নেপালে বাঙালি হেলিকপ্টারের পাইলটের মৃত্যু, মিস্টার বাটলার ডুপ্লিকেট, এ সবই যে একসঙ্গে জট পাকানো তাতে কোনো সন্দেহ নেই। মিস্টার সোম কি চেয়েছিলেন ফেলুদা ওর বন্ধুর মৃত্যুর ব্যাপারেই তদন্ত করুক? ইঞ্জেকশনে ভেজাল ছিল বলেই কি হিমাদ্রি চক্রবর্তীর মৃত্যু হয়? কিন্তু এ ব্যাপারে ফেলুদা আর কতদূর কি করতে পারে? আমরা দুজনে মোটামুটি চেনাশোনা খাবার অর্ডার দিয়েছি, কিন্তু লালমোহনবাবু হঠাৎ কেন যেন মেনু দেখে ওয়েটারকে জিজ্ঞেস করে বসলেন, হোয়াট ইজ মোমো? ইজ মিটবল ইন সস, স্যার। তরল পদার্থে ভাসমান মাংসপিণ্ড, তিব্বতের খাবার। ওটা খেলে আপনি কলকাতায় গিয়ে বলতে পারেন যে দলাই লামা যা খান আপনিও তাই খেয়ে এসেছেন। দেন ওয়ান মোমো ফর মি ইফ ইউ প্লিজ। এছাড়া অবশ্য ভাত আর ফিশ কারি অর্ডার দিয়েছেন ভদ্রলোক, বললেন, মোমোটা ফর এক্সপিরিয়েন্স। একটা হালকা সবুজ রঙের কার্ড হাতে নিয়েই রেস্টুরেন্টে ঢুকেছিলেন লালমোহনবাবু। এবার সেটা ফেলুদার দিকে এগিয়ে দিয়ে বললেন, এইটা যে ধরিয়ে দিল হাতে হোটেলের কাউন্টারে, মশাই এর মানেটা কিছু বুঝলেন? আমি তো হেড অর টেল কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, ক্যাসিনো এই কথাটা একটু চেনা চেনা লাগছে বটে, কিন্তু ব্ল্যাক জ্যাক, পন্টুন, রুলেট, জ্যাকপট এগুলো কি? আর বলছে এই কার্ডের ভ্যালু নাকি $5, মানে $40। ব্যাপারটা কি বলুন তো? আমি লালমোহনবাবুকে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু ফেলুদা আরও গুছিয়ে বলতে পারবে বলে ওর উপর ছেড়ে দিলাম। এখানে একটা বিখ্যাত হোটেল আছে, নানা রকম জুয়া খেলার ব্যবস্থা আছে সেখানে, জ্যাকপট, পন্টুন, কিনো এসবই এক এক রকম জুয়ার নাম, আর খেলার জায়গাটাকে বলে ক্যাসিনো। আমাদের দেশে এই ধরনের পাবলিক গ্যাম্বলিং নিষিদ্ধ, তাই ক্যাসিনো জিনিসটা পাবেন না। এই কার্ডটা নিয়ে ক্যাসিনোতে গিয়ে আপনি $5 পর্যন্ত জুয়া খেলতে পারেন, নিজের পকেট থেকে পয়সা না দিয়ে। লেগে পড়বো নাকি তপেশ? আমার আপত্তি নেই। নাকের সামনে মূলোর টোপ ঝোলালে গাধা কি আর না খেয়ে পারে? খেলার শেষে নিজেকে গর্দব গর্দব মনে হতে পারে, সেটা কিন্তু আগে থেকে বলে দিচ্ছি। অবশ্যই জ্যাকপটে $1 দিয়ে হাতলের এক টানে $500 পেয়ে গেছে এমনও শোনা যায়। ঠিক হলো, একদিন সন্ধেবেলা গিয়ে দেখে আসা যাবে ক্যাসিনো ব্যাপারটা। হোটেল থেকেই বার তিনেক বাস যায় সেখানে, তার জন্য আলাদা পয়সা লাগে না। মোমো খেয়ে লালমোহনবাবু বললেন যে এর পাক প্রণালীটা জেনে নেওয়া দরকার, ওর রান্নার লোক বসন্ত নাকি খুব এক্সপার্ট। উইকে মশাই একদিন করে মোমো খেতে পারলে 6 মাসের মধ্যে চেহারায় একটা ধ্যানি ভাব এসে যাবে। রাস্তায় বেরুলে পাড়ার ছোড়াগুলো যে মাঝে মাঝে ফ্যাচফ্যাচ করে হাসে সেটা বন্ধ হয়ে যাবে। মনে মনে বললাম যে লালমোহনবাবু যখন মাঝে মাঝে ধ্যানি ভাব আনার চেষ্টা করেন তখনই ওকে দেখে সবচেয়ে বেশি হাসি পায়। তবে কাঠমান্ডুতে কেউ হাসবে না সেটা ঠিকই। দুপুরে খাওয়ার পর নিউ রোড ধরে দক্ষিণ দিকে যেতে যেতে মনে হলো দেশি বিদেশি এত জাতের লোক, নেপালি, তিব্বতি, পাঞ্জাবি, সিন্ধি, মারোয়াড়ি, জার্মান, সুইডিশ, ইংলিশ, আমেরিকান, ফ্রেঞ্চ, এত রকম ঘর বাড়ি, দালান, দোকান, মন্দির, হোটেলের এরকম 32.5 ভাজা পৃথিবীর আর কোথাও আছে কিনা সন্দেহ। ফেলুদা বলল আমরা যেখানে যাচ্ছি দরবার স্কোয়ার, যেটাকে বলা চলে কাঠমান্ডু নার্ভ সেন্টার, যেমন কলকাতার চৌরঙ্গি বা ধর্মতলার মোড়, সেখানেই নাকি এখানকার পুলিশ ঘাঁটি, ওকে একবার সেখানে যেতে হবে। আমরা ততক্ষণ চারপাশটা ঘুরে দেখব। আধ ঘন্টা পরে একটা বাছাই করা জায়গায় আমরা মিট করব। হোটেল থেকে বেরিয়ে খানিকটা গিয়েই একটা চৌমাথা পড়ে, তারপর থেকে নিউ রোডের নাম হয়ে গেছে গঙ্গাপথ, তারপর খানিকটা গিয়ে রাস্তাটা চওড়া হয়ে গেছে। এটা হলো বসন্তপুর স্কোয়ার, ডান দিকে পুরনো রাজার প্যালেস, সেটা ছাড়িয়ে আবার ডান দিকে ঘুরতে বুঝে গেলাম দরবার স্কোয়ারে এসে গেছি। আর এমন একটা বিচিত্র জায়গা আমার এর আগে দেখা হয়নি। লালমোহনবাবু বার তিনেক কোথায় এলাম মশাই বলাতে ফেলুদা আর থাকতে না পেরে বলল, আপনার প্রশ্নের যে উত্তরটা এক কথা হয় সেটা আপনি ম্যাপ খুলেই পেতে পারেন, সেটা আপনি নিশ্চয়ই চাচ্ছেন না, আর অন্য যে উত্তর সেটা সোজা গদ্যে বলার জিনিস নয়। আপাতত আপনাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, চোখ কান সজাগ রেখে মন প্রাণ ভরে দেখে নিন, প্রাচীন শহরের এমন চেহারা আপনি ভারতবর্ষের কোথাও পাবেন না। এক পেতে পারেন আপনি কাশীর দশাশ্রমেতে, কিন্তু তার মেজাজ একেবারেই আলাদা। সত্যি যেদিকে চাই সেদিকেই চমক। দাবা খেলা কিছুক্ষণ চলার পর যেমন ছকের উপর রাজা মন্ত্রী বোড়ে গজ নৌকো সব ছড়িয়ে বসে থাকে, তেমনি কোনো খামখেয়ালি দানব যেন এইসব ঘর বাড়ি প্রাসাদ মন্দির মূর্তি স্তম্ভ ছড়িয়ে বসিয়ে দিয়েছে। আর তারই মধ্যে ছড়িয়ে আছে অসংখ্য মানুষ আর যানবাহন। কাশীর কথা যে মনে পড়ে না তা নয়, কিন্তু কাশীর আসল মন্দিরগুলো সব গলির মধ্যে হওয়াতে সেগুলো আর দূর থেকে দেখার কোনো উপায় থাকে না। এখানে কিন্তু তা নয়, রাস্তা দিব্যি চওড়া। পুরনো প্যালেসের বারান্দায় এসে রাজা দর্শন দিতেন বলে অনেকখানি খোলা জায়গা রাখা আছে। ম্যাপ অনুযায়ী একটু এগিয়ে এই কাল ভৈরবের মূর্তি, ওই মূর্তির সামনে আধ ঘন্টা পরে তোদের মিট করছি। ফেলুদা পা চালিয়ে এগিয়ে গেল। নেপালের কাঠের কাজ প্রসিদ্ধ সেটা আগেই শুনেছিলাম, সেটা যে কেন এখানে এসে বুঝতে পারলাম। পুরনো বাড়িগুলো জানলা দরজা বারান্দা ছাদ সবই কাঠের তৈরি, আর তার কারুকার্য দেখলে মাথা ঘুরে যায়। এখানকার মন্দিরগুলোও কাঠের, আর তেমন মন্দির আমি কোথাও দেখিনি। এমনিতে ভারতবর্ষের ধাঁচের হিন্দু মন্দিরও আছে, কিন্তু আসল হলো যেগুলোকে গাইডবুকে বলে পাগোডা, দোচালা তিনচালা চারচালা মন্দির, চওড়া থেকে ধাপে ধাপে ক্রমে সরু হয়ে ওপর দিকে উঠেছে। তবে দরবার স্কোয়ার শুধু ধর্মস্থান নয়, বাজারও বটে। রাস্তায় ফুটপাথে সিঁড়িতে বারান্দায় সব জায়গায় জিনিস ফেরি হচ্ছে, শাকসবজি ফলমূল ঘটি বাটি জামা কাপড় সব কিছু। এখানকার নেপালিরা যে টুপি ব্যবহার করে তার মধ্যে বেশ বাহার আছে। এক জায়গায় সেই টুপি বিক্রি হচ্ছে দেখে দুজনে সেদিকে এগিয়ে গেলাম। কলকাতা নিউ মার্কেট থেকে জটায়ুর মন এখন কাঠমান্ডুর বাজারে চলে এসেছে, সেটা বুঝতে পারলাম ভদ্রলোককে তার লাল ডায়েরিটা বার করতে দেখে। টুপির শেপ সবই এক, কিন্তু নকশা প্রত্যেকটাতে আলাদা। আমি নিজে একটা বাছাই করে দর করছি, এমন সময় পিছন থেকে চাপা গলা পেলাম জটায়ুর। তপেশ! নামটা কানে আসতেই ঘুরে দেখি ভদ্রলোক কি যেন দেখে তটস্থ হয়ে গেছেন। ওর দৃষ্টি অনুসরণ করে ডান দিকে মুখ ঘোরাতেই দেখলাম হাত পঁচিশেক দূরে দাঁড়িয়ে আসল বাটরা বা নকল বাটরা আমাদের দিকে পাশ করে সিগারেট ধরিয়ে হাঁটতে শুরু করে দিল ডান দিকের একটা গলি লক্ষ্য করে। তোমার দাদাকে বাঁহাতে লাইটার ধরাতে দেখেছো কখনো? না তো। ইনি ধরালেন? দেখেছি, আর বাঁ পকেটে রাখলেন লাইটারটা। ফলো করবে নাকি? আপনাকে দেখেছে লোকটা? মনে তো হয় না। রোগ চেপে গেল, ফেলুদার সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের আরও 20 মিনিট দেরি। দুজনে এগিয়ে গেলাম। সামনে একটা মন্দিরের চারপাশে ভিড়, লোকটা হারিয়ে গেছে ভিড়ের মধ্যে। মন্দিরটা পেরোতেই আবার দেখতে পেলাম তাকে, সে এবার গলিটার মধ্যে ঢুকেছে। প্রায় 20 হাত তফাত রেখে আমরা তাকে অনুসরণ করে চললাম। গলিটার দুদিকে দোকান, ছোট ছোট হোটেল, রেস্টুরেন্ট। পাই সব কথাটা অনেক রেস্টুরেন্টের গায়ে লেখা রয়েছে। কলকাতায় পাইস হোটেল ছিল এককালে বলে জানি, পাইসব তো কখনো শুনিনি। আরে এ পাই টাকা আনা পাই নয়, পাই একরকম বিলিতি খাবার। এই রে, কথাটা লালমোহনবাবু বলে উঠেছেন, কারণ লোকটা ডান দিকে একটা দোকানের মধ্যে ঢুকে পড়েছে। কি করবো এবার? লোকটা আবার বেরোবে নিশ্চয়ই, অপেক্ষা করব যদি দেরি করে। হাতে আর 15 মিনিট সময়। বললাম, চলুন যাই গিয়ে ঢুকি দোকানে, সে তো আমাদের চিনে না, ভয়টা কিসের? ঠিক বলেছ। তিব্বতী হ্যান্ডিক্রাফ্টের দোকান, মাঝারি দোকান। দরজা দিয়ে ঢুকেই সামনে একটা কাউন্টার, তার পাশে ফাঁক দিয়ে দোকানের পেছন দিকে যাওয়া যায়। পেছনে দরজা, তারও পেছনে একটা অন্ধকার ঘর। সেই ঘরেই হয়তো গিয়ে থাকবেন নকল বাটরা, কারণ যাবার আর কোনো জায়গা নেই। ইয়েস, কাউন্টারের পেছনে দাঁড়ানো তিব্বতী মহিলা হাসি মুখে আমাদের দিকে চেয়ে প্রশ্নটা করলেন। তার পেছনে একটা মাঝবয়সী তিব্বতী পুরুষ, গালে অসংখ্য বলি রেখা, একটা চোখ একটু ছোট, বেঞ্চিতে বসে আছে ঝিম ভাব নিয়ে। আমরা দোকানে ঢুকে পড়েছি, তাই মহিলার প্রশ্নের উত্তরে কিছু বলা দরকার, কিছু দেখতে চাইতে হবে, যেন কিনতে চাই এমন ভাব করে। জিনিসের অভাব নেই দোকানে, মুখোশ, তাংখা, জপযন্ত্র, তামার ঘটিবাটি, ফুলদানি, মূর্তি, অনেক কিছু। আই লাইক মোমো, হঠাৎ কি কারণে যেন বলে বসলেন লালমোহন বাবু। মোমো ইউ গেট ইন টিবেটান রেস্টুরেন্ট, নট হিয়ার। নো নো নো নো নো নো, মানে আই ডোন্ট ওয়ান্ট টু ইট মোমো। মহিলার বিশেষ ভুরু না থাকলেও যেটুকু আছে সেটুকু ওপর দিকে উঠে গেছে। ইউ লাইক মোমো এন্ড ইউ ডোন্ট ওয়ান্ট টু ইট মোমো? নো নো নো, মানে মানে নট নাও, ইন হোটেল আই এট মোমো, নাও আই ওয়ান্ট টু, মানে নো নো হাউ, মানে মানে উফ, এর কোনো শেষ নেই। অথচ ভদ্রলোক কি বলতে চাইছেন সেটা বেশ বুঝতে পারছি। লালমোহনবাবুর পিঠে হাত দিয়ে ওকে থামিয়ে দিয়ে বললাম, ডু ইউ হ্যাভ আ টিবেটান কুক বুক? না স্যার, সরি। আমি জানতাম এই জিনিসটা দোকানে থাকবে না। মহিলাও মাথা নেড়ে সরি বলে বুঝিয়ে দিলেন নেই। থ্যাংক ইউ বলে বেরিয়ে এলাম দুজনে, হাতে আট মিনিট মতন সময়। নকল বাটরা ভ্যানিশ রহস্যটা হজম করে যে পথে গিয়েছিলাম সে পথে ফিরে এসে একজন লোকের কাছ থেকে দুটো নেপালি ক্যাব কিনে সেগুলো মাথায় চাপিয়ে কিছুটা এগিয়ে গিয়েই দেখি পৌঁছে গেছি কাল ভৈরবের মূর্তির সামনে। বাপ রে বাপ, কি ভয়াবহ মূর্তি! দিনের বেলা দেখি গা শিউরে ওঠে, আর রাত্রিরে যখন লোক থাকে না তখন দেখলে না জানি কি হবে। এর কাছেই কোথাও যেন একটা শ্বেত ভৈরবের মূর্তি আছে, সেটাও একসময় এসে দেখে যেতে হবে। ফেলুদা এলো মিনিট পাঁচেকের মধ্যেই, থানার ফটক মূর্তির ঠিক সামনেই। আমরা দুজনেই নকল বাটরার ঘটনাটা বলার জন্য উদগ্রীব, কিন্তু ফেলুদার কি বলার আছে সেটা জানা দরকার। সে যে কেন থানায় গিয়েছিল সেটাই জানি না। দিব্যি লোক ওসি মিস্টার রাজগুরু বললেন, নেপাল সরকার যদি ভারত সরকারের অনুরোধ রাখতে রাজি হয় তাহলে মিস্টার সোমের আততায়ীকে ধরার ব্যাপারে এরা সব রকম সাহায্য করবেন। দ্যাট ম্যান ইজ হিয়ার, আর চাপতে না পেরে বলে ফেললেন জটায়ু। আমি ব্যাপারটা আরেকটু খুলে বললাম, তুই ঠিক দেখেছিস বাঁ হাতে লাইটটা ধরালো? আমরা দুজনেই দেখেছি। ভেরি গুড, মিস্টার বাটরাকে কাল খবরটা দিতে হবে। তোরা বরং বাজার টাজার একটু ঘুরে দেখ, আমার হোটেলে গিয়ে দু একটা ফোন করার আছে। বুঝলাম, কাঠমান্ডুতে এসে সাইট সিইং ব্যাপারটা খুব বেশি হবে না ফেলুদার। আমাদের হোটেলটা থেকে বেরিয়েই যে চৌমাথার কথাটা বলেছিলাম সেটা দিয়ে ডাইনে ঘুরলে পড়ে শুক্রুপথ। এই শুক্রুপথ দিয়ে কিছু দূর গেলেই এখানকার সুপার মার্কেট, একটা বেশ বড় ছাতওয়ালা চত্বরের চারদিকে ঘিরে দোকানের সারি। কোনটা যে কিসের দোকান বোঝা মুশকিল, কারণ প্রায় সবকটাতেই সব কিছুই পাওয়া যায়। জামাকাপড়, ঘড়ি, ক্যামেরা, রেকর্ডার, রেডিও, ক্যালকুলেটর, কলম, পেন্সিল, টফি, চকলেট, কী না নেই, আর সবই অবশ্য বিদেশি জিনিস। ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে ভাই তপেশ, একটা দোকানের সামনে দাঁড়িয়ে বললেন লালমোহনবাবু। কেন, এসব দোকান কি আমাদের জন্য? এখানে আসবে জন ডি রকফেলার কিংবা বোম্বাইয়ের কোনো ফিল্ম স্টার। শেষ পর্যন্ত আর লোভ সামলাতে না পেরে পৌনে দু মিটার জাপানি টেরিবুলের ট্রাউজার্সের কাপড় কিনে ফেললেন লালমোহনবাবু। এই গেরুয়া টাইপের রংটা আমাদের দেশে মানাবে ভালো, কি বলো তপেশ? ট্রাউজার্স আগামীকাল বিকেল চারটে রেডি থাকবে, ট্রায়াল লাগবে না। লোকে দুদিনের জন্য এসেও কোট প্যান্ট করিয়ে নিয়ে যায় কাঠমান্ডু থেকে, আর তার ফিটিংও হয় নাকি দিব্যি ভালো। হোটেলে ফিরে এসে দেখি ফেলুদা তার খাটে বসে নোটবুকটা খুলে কি যেন লিখছে। বলল, বস, ডাক্তারকে কল দিয়েছি। ডাক্তার? আবার ডাক্তার কেন? শরীর টরীর খারাপ হলো নাকি ফেলুদার? আমরা দুজনে সোফায় বসে ফেলুদার দিকে চেয়ে রইলাম রহস্য উদ্ঘাটনের অপেক্ষায়। ফেলুদা আরও দু মিনিট সময় নিল, তারপর খাতাটাকে পাশে সরিয়ে রেখে একটা চার মিনার ধরিয়ে বলল, হরিনাথ চক্রবর্তী মশাইয়ের ছেলেকে যে ইঞ্জেকশন দিয়েছিল সেই ডক্টর দিবাকরকে একটা কল দিয়েছি, ধর্মপথে স্টার ডিসপেন্সারিতে বসেন, তার সঙ্গে একবার কথা বলা দরকার, কিছু পয়সা খসবে, ভিজিট নেবে, তো সে আর কি করা যায়। আমাদের এই তদন্তে ওষুধপত্রের একটা বড় ভূমিকা আছে বলে মনে হচ্ছে। শুধু ভূমিকা নয়, আমার ধারণা প্রধান ভূমিকা। আচ্ছা, সেই যে সার্জিক্যাল অ্যাসিডের কথা অনিকেন্দ্র সোমের নোটবুকে লেখা ছিল সেটা কি? সার্জিক্যাল নয়, লাইসার্জিক অ্যাসিড, LSD। অবশ্যই। ফেলুদা আবার খাতাটা হাতে তুলে নিয়েছে, তার কপালে ভাঁজ। LSD অক্ষরগুলোর আরেকটা মানে হতে পারে, সেটা এই কিছুক্ষণ হলো খেয়াল হয়েছে। LSD, লাইফ সেভিং ড্রাগস, অর্থাৎ যে ড্রাগ বা ওষুধের উপর মানুষের মরণ বাঁচন নির্ভর করে, যেমন টিটানাস রোধক ইঞ্জেকশন বা পেনিসিলিন, টেরামাইসিন, স্ট্রেপটোমাইসিন, টিবির ওষুধ, হার্টের ওষুধ। আমার তো মনে হচ্ছে, ফেলুদা আবার খাতাটার দিকে দেখল, তারপর বলল, এবির বিষয় জানা দরকার। এই কথাটাও এইসব ওষুধের বিষয়ে বলা হয়েছে। এবি হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। মিস্টার সোম বোধহয় কেন নিশ্চয়ই এই সব ড্রাগ সম্বন্ধে অনুসন্ধান করতে চাচ্ছিলেন। রিং আপ PCM, DDC, PCM তো প্রদোষচন্দ্র মিত্র, আর DDC নির্ঘাত আমাদেরই পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল। সোম নিশ্চয়ই কোনো ওষুধ নিয়ে গিয়েছিল সঙ্গে, যেটা সে এই ড্রাগ কন্ট্রোলকে দিয়ে টেস্ট করাতে চেয়েছিল। আশ্চর্য, লোকটা যেরকম মেথডিক্যালি এগোচ্ছিল তাতে তো মনে হয় ও ইচ্ছে করলে IIT প্রফেসরই ছেড়ে গোয়েন্দাগিরিতে নেমে পড়তে পারত। আর CP নিয়ে যে ব্যাপারটা ছিল, ওটা সহজ। CP হলো ক্যালকাটা পুলিশ। আস্ক CP অ্যাবাউট মেথডস অ্যান্ড কেসেস, অর্থাৎ পুলিশকে জিজ্ঞেস করতে হবে কত রকম ভাবে ওষুধ জাল হয়, আর আগে এরকম জালের কেস কি কি ধরা পড়েছে। তাহলে তো খাতায় যা লিখেছিল তার সবই। কলিং বেলের আওয়াজ। আমি উঠে গিয়ে দরজা খুললাম। যিনি ঢুকলেন তাকে দেখলে বেশ হকচকিয়ে যেতে হয়, কারণ এত ফিটফাট ডাক্তার এর আগে দেখেছি বলে মনে পড়ছে না। বয়স 60-এর মধ্যে, বিলিতি পোশাকটা নিশ্চয়ই কাঠমান্ডুর সেরা টেলারের তৈরি, চশমার সোনার ফ্রেমটা বিলিতি, হাতের সোনার ঘড়িটা নিশ্চয়ই পেশেন্টের কাছ থেকে পাওয়া। ফেলুদা খাটে ছিল বলে ভদ্রলোক অনুমান করে নিলেন সেই রোগী। আমি খাটের পাশে একটা চেয়ার দিয়ে দিলাম। ফেলুদা উঠে দাঁড়িয়েছিল, এখন খাটেই বসল। কি ব্যাপার? ভদ্রলোক বাংলা বলবেন আশা করিনি, কারণ দিবাকর পদবিটা হয়তো বাংলা নয়। তারপর মনে হলো, এখানকার অনেকেই তো কলকাতায় গিয়ে পড়াশোনা করেছে, ইউনিয়নের ঘাট মেডিকেল কলেজ থেকে পাশ করা। এই নিন। ফেলুদা বালিশের তলা থেকে একটা খাম বার করে ভদ্রলোককে দিল। ডাক্তার কিঞ্চিত হতভম্ব। এ কি? এটা ওটা আপনার ফি, আর এইটাই আমার কার্ড। কার্ড মানে ফেলুদার ভিজিটিং কার্ড, যাতে নামের তলায় ওর পেশাটা লেখা আছে। ভদ্রলোক কার্ডটার দিকে দেখতে দেখতে চেয়ারে বসলেন। আমি জানি আপনার কাছে ব্যাপারটা এখনো পরিষ্কার হচ্ছে না, কিন্তু কয়েকটা কথা বললেই আপনি বুঝতে পারবেন। ডাক্তারের ভাব দেখে বুঝলাম তিনি সত্যিই এখনো অন্ধকারে রয়েছেন। প্রথমেই বলে দিই, আমি একটা খুনের তদন্ত করছি। খুনটা হয়েছে কলকাতায়, কিন্তু আমার ধারণা খুনি এখানে রয়েছে। আমি সেই ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করছি। আমার বিশ্বাস আপনি আমাকে কিছুটা সাহায্য করতে পারেন। খুন শুনেই ভদ্রলোকের ভরুতে ভাঁজ পড়েছে। বললেন, সে কি, কে খুন হয়েছে? সেটা পরে বলছি, আগে একটা জিনিস একটু ভেরিফাই করে নি। হরিনাথ চক্রবর্তীর ছেলেকে তো আপনি অ্যান্টি টেটানাস ইঞ্জেকশন দেন। হ্যাঁ, আমি। ইঞ্জেকশনটা বোধ করি আপনার স্টক থেকেই এসেছিল। হ্যাঁ, আমার ডিসপেন্সারি স্টক। কিন্তু তাতে কাজ হয়নি। না, তা দেয়নি, কিন্তু তার জন্য আপনি আমাকে রেসপন্সিবল। আপনি ব্যস্ত হবেন না ডক্টর দিবাকর, দায়িত্বের প্রশ্ন এখনো আসছে না। ইঞ্জেকশন দিয়েও লোকে টেটানাসে মরেছে এমন ঘটনা নতুন নয়, সাধারণ লোক সেটা মেনেই নেয়। হরিনাথবাবুও তার ছেলের মৃত্যু মেনেই নিয়েছেন, কিন্তু ডাক্তার হয়ে হিমাদ্রি চক্রবর্তীর মৃত্যুর কি কারণ সে সম্বন্ধে হয়তো আপনার কোনো মতামত থাকতে পারে। দেখুন মিস্টার মিত্র, কারণ একটা নয়। প্রথমত, সে নিজেই জানতো না তার ইঞ্জুরি কখন হয়েছে। তার বন্ধু বলছে 15-16 ঘন্টা আগে। সেটা যদি 16 না হয় 26 হয়, তেন দ্য ইঞ্জেকশন মাইট হ্যাভ বিন টু লেট। দ্বিতীয়ত, সে ছেলে আগে কোনো কালে প্রিভেন্টিভ নিয়েছে কিনা সেটারও কোনো ঠিক নেই। নেওয়া থাকলে ইঞ্জেকশনে কাজ দেওয়ার সম্ভাবনা থাকে বেশি। ছেলে বলছে মনে নেই, বাবা বলছে নিয়েছে। হরিনাথবাবুর কথা খুব বেশি নির্ভর করা যায় না। ও স্ত্রী আর ছেলে মারা যাওয়ার পর থেকেই আমি দেখছি তো, ভদ্রলোকের বেশ মাঝে মাঝেই মেমোরি ফেল করে। হিমাদ্রির মৃত্যুর পর ওর বন্ধু কি আপনার ডিসপেন্সারি থেকে কোনো ইঞ্জেকশনের অ্যাম্পিউল নেয়? নিয়েছিল। অ্যান্টি টেটানাস? সেটা আপনি জানলেন কি করে? সে কি আপনার সঙ্গে দেখা করেছিল? দেখা করেছিল বললে ঠিক হবে না, সে আমার চেম্বারে ঢুকে এসে আমায় জানিয়ে দিয়ে যায় যে আমি তার বন্ধুর মৃত্যুর জন্য দায়ী, আর সেটা যে সে খুব নরমভাবে জানিয়েছিল তা নয়। এই বন্ধুটি খুন হয়েছে। মানে? হিমাদ্রি চক্রবর্তীর বন্ধু অনিকেন্দ্র সোম। ডক্টর দিবাকর অবাক হয়ে চেয়ে আছেন ফেলুদার দিকে। ফেলুদা বলে চলল, সে আপনার দোকান থেকে ওষুধ নিয়ে কলকাতা গিয়েছিল ল্যাবরেটরিতে টেস্ট করাবে বলে। সম্ভবত সে কাজটা তার করা হয়ে ওঠেনি। তার দৃঢ় বিশ্বাস ছিল যে ইঞ্জেকশনে ভেজাল ছিল। সে চেয়েছিল যে আমার সাহায্য নিয়ে এই জাল ওষুধের চোরা কারবারটা একবার তলিয়ে দেখবে। আমার ডিসপেন্সারি থেকে কোনো জাল ওষুধ বেরোয়নি। আপনি কি ওষুধ খাঁটি কিনা পরীক্ষা করে ইঞ্জেকশন দেন? ভদ্রলোক রীতিমতো উত্তেজিত হয়ে উঠলেন। হাউ ইজ দ্যাট পসিবল? এমার্জেন্সি কেস, তখন আমি ওষুধ পরীক্ষা করব না ইঞ্জেকশন দেব? আপনার ডিসপেন্সারির ওষুধ আসে কোত্থেকে? হোলসেলারদের কাছ থেকে, তাতে ব্যাচ নাম্বার থাকে, তাতে এক্সপায়ারি ডেট লেখা থাকে। সে সবই যে জাল করা যায় সেটা আপনি জানেন? ছাপাখানার সঙ্গে বন্দোবস্ত থাকে চোরা কারবারিদের সেটা জানেন? নাম করা বিলিতি কোম্পানির লেবেল পর্যন্ত ছাপাখানার ব্যাকডোর দিয়ে চলে যায় এই সব জালিয়াতদের হাতে, সেটা আপনি জানেন? ডক্টর দিবাকরকে দেখে বেশ বুঝতে পারলাম যে তিনি একথার জুৎসই উত্তর খুঁজে পাচ্ছেন না। শুনুন ডক্টর দিবাকর, আমি গ্যারান্টি দিচ্ছি যে ঘুণাক্ষরে কেউ ব্যাপারটা জানতে পারবে না। আপনি স্টক থেকে একটি অ্যান্টিটেটানাসের অ্যাম্পুল নিয়ে তার ভেতরের পদার্থটি ল্যাবরেটরিতে টেস্ট করে তার রিপোর্ট আমাকে দিন। সময় বেশি নেই, সেটা বুঝতেই পাচ্ছেন। ডক্টর দিবাকর ধীরে ধীরে উঠে পড়লেন চেয়ার থেকে। কাল একটা জরুরি কেস আছে, কাল সম্ভব না হলে পরশু আপনাকে জানাবো মিস্টার মিত্র। আপনাকে অজস্র ধন্যবাদ, এবং আপনাকে এভাবে উত্তক্ত করার জন্য আমি ক্ষমা চাইছি। আমরা যে একটা সাংঘাতিক গোলমেলে ব্যাপারের মধ্যে জড়িয়ে পড়েছি সেটা বেশ বুঝতে পাচ্ছি। আর যতই নতুন নতুন ব্যাপার শুনছি ততই অনিকেন্দ্র সোম লোকটার উপর শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। এমন একজন লোকের এভাবে খুন হওয়াটা যে ফেলুদা কিছুতেই বরদাস্ত করতে পারবে না সেটা খুবই স্বাভাবিক। কুকরিটার জন্য দু নম্বর বাটরাকেই খুনি বলে মনে হয়, কিন্তু তা না হয়ে যদি অন্য কেউও হয় ফেলুদা তাকে শায়েস্তা না করে ছাড়বে না। ফেলুদা আগেই বলে রেখেছিল যে খাবার পরে একবার ঘুরতে বেরোবে, তবে সেটা কি উদ্দেশ্যে সেটা আন্দাজ করতে পারিনি। দরবার স্কোয়ারের দিকে যাচ্ছি দেখে মনে একটা সন্দেহ উঁকি দিল, আর সেটা যে ঠিক সেটা বুঝতে পারলাম যখন পুরনো প্যালেসের সামনে খোলা জায়গাটা এসে ফেলুদা বলল, এবার বল কোন গলিটায় গিয়েছিলি দুপুরে? রাত্রিরে দরবার স্কোয়ারের চেহারা একেবারে অন্যরকম, এখান থেকে ওখান থেকে মন্দিরের ঘণ্টা শোনা যাচ্ছে, এরই মধ্যে কোত্থেকে যেন হিন্দি ফিল্মের গান ভেসে আসছে। ট্যুরিস্টার সাইকেল রিক্সার ভিড় কাটিয়ে আমরা গলিটার মুখে গিয়ে পড়লাম। এটার নাম আগে ছিল মারু টোল, হিপিরা এর নতুন নাম দিয়েছে পিগ অ্যালি, মানে শুয়োর গলি। পাই সবগুলোর পাশ দিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের সেই তিব্বতি দোকানটার দিকে। দোকানটা এখনো খোলা রয়েছে, দু একজন খদ্দেরও রয়েছে কাউন্টারের এদিকে, আর পেছনে দাঁড়িয়ে রয়েছেন সেই সকালের মহিলা, সেই পুরুষটা নেই। ফেলুদা দোকানের বাইরে থেকেই ভেতরটা একবার চোখ বুলিয়ে নিল। দোতলা বাড়ির একতলায় দোকানটা, দোতলায় রাস্তার দিকে দুটো পাশাপাশি জানলা, দুটোই বন্ধ। কাঠের পাল্লাগুলোর একটার ফাটলের মধ্যে দিয়ে ঘরের ভেতরে একটা ক্ষীণ আলোর আভাস পাওয়া যাচ্ছে। দোকানের ডান পাশে একটা সরু চিলতে গলির পরেই একটা তিনতলা হোটেল, নাম হেভেন্স গেট লজ। স্বর্গদ্বার বলতে চোখের সামনে যে দৃশ্যটা ভেসে ওঠে তার সঙ্গে কোনো সাদৃশ্য নেই। ফেলুদা হোটেলটার ভেতরে গিয়ে ঢুকল, পেছনে আমরা দুজন। How much do you charge for rooms here? কাউন্টারে একটা রোগা মতন লোক বসে একটা ছোট্ট পকেট ক্যালকুলেটরের উপর পেন্সিলের ডগা দিয়ে টোকা মেরে মেরে হিসেব করে একটা খাতায় লিখছে। লোকটা নেপালি কি ভারতীয় সেটা বোঝা গেল না। ফেলুদা তাকেই প্রশ্নটা করেছে। সিঙ্গেল 10, ডাবল 15। কাউন্টারের সামনে খোলা জায়গাটার একপাশে একটা খালি সোফা, তার উপরে দেওয়ালে তিনটে পাশাপাশি ট্যুরিস্ট পোস্টার, তিনটেতেই হিমালয়ের কোনো না কোনো বিখ্যাত শৃঙ্গের ছবি। Are rooms available? How many do you want? One single and one double. Preferably in the first floor, facing east. But I would like to see the room before I can take it. কাউন্টারের ভদ্রলোক যাকে বলে স্বল্পভাষী, মুখে কিচ্ছু না বলে শুধু একটা বেল টিপলেন, আর তার ফলে একটা নেপালি বেয়ারার আবির্ভাব হলো। ভদ্রলোক তার হাতে একটা চাবি দিয়ে আমাদের দিকে একবার শুধু দেখিয়ে দিয়ে আবার হিসেব করতে লেগে গেলেন। বেয়ারার পেছন পেছন সিঁড়ি উঠে আমরা সোজা চলে গেলাম পূবমুখ একটা প্যাসেজ দিয়ে। ডাইনের শেষ ঘরটা চাবি দিয়ে খুলে দিল বেয়ারা। ঘরের বর্ণনা দেবার কোনো মানে হয় না, কারণ ফেলুদা যে ঘর ভাড়া করতে আসেনি সেটা খুব ভালো করেই জানি। যেটা বলা দরকার সেটা এই যে, ঘরটার পূব দেয়ালে একটা জানলা রয়েছে যেটা দিয়ে তিব্বতী দোকানের দোতলার একটা জানলা এক পাশ থেকে দেখা যাচ্ছে। লালমোহনবাবু যতক্ষণ খাটের গদি টদি টিপে, বাথরুমের বাতি জ্বালিয়ে ভেতরটা দেখে, টেবিলের দেরাজ খোলে কিনা দেখে, আমরা যে সত্যি ঘর নিতে এসেছি এমন একটা ধারণা বেয়ারার মনে ঢোকানোর চেষ্টা করছেন, ততক্ষণে আমি আর ফেলুদা যা দেখার দেখে নিলাম। দোকানে দুপুরে যে তিব্বতী লোকটাকে দেখেছিলাম সেই বসে আছে ওই টিমটিমে বাতি জ্বালা ঘরটার ভেতর। তার কাঁধ অবধি দেখা যাচ্ছে, তবে বেশ বোঝা যায় সে কোন একটা কাজে ব্যস্ত। তার পেছনে কার্ডবোর্ডের প্যাকিং কেসের স্তূপ দেখে মনে হলো সে হয় বাক্স থেকে জিনিস বার করছে, না হয় বাক্সের মধ্যে পুরছে। আরও একজন লোক রয়েছে ঘরের ভেতর, তবে তার শুধু ছায়াটা দেখা যাচ্ছে। সে যে ঘাড় নিচু করে তিব্বতীটার কাজ দেখছে সেটা বেশ বোঝা যায়। হঠাৎ আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ছায়াটা পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করেছে। সিগারেট মুখে গোঁজার পর আরেকটা জিনিস বার করল পকেট চাপড়িয়ে, লাইটার। এবার লাইটারটা জ্বালানো হলো বাঁ হাতে। তোরা দুজন দেখবার জায়গাগুলোর কিছু আজ সকালেই দেখে নে। পরদিন সকালে ব্রেকফাস্টের সময় বলল ফেলুদা, আমার আরেকবার থানায় যাওয়া দরকার। ট্রান্সপোর্ট তো সান ট্রাভেলস থেকে পেয়ে যাবি। আর কিছু না হোক, স্বয়ম্ভূ, পশুপতিনাথ আর পাটনটা ঘুরে আয়। একদিনের পক্ষে এই তিনটেই যথেষ্ট। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সামনেই দেখি মিস্টার বাটরা, একেই বলে টেলিপ্যাথি। গুড মর্নিং। ভদ্রলোক হাসি মুখে তিনজনকে গুড মর্নিং জানালেন বটে, কিন্তু সে হাসি টিকলো না। দ্যাট ম্যান ইজ ব্যাক হিয়ার। কাল বিকেলে নিউ রোডেরই এক জুয়েলারি শপ থেকে ওকে বেরোতে দেখেছে আমাদের অফিসের এক ছোকরা। সেই ছোকরা কি ভেবেছিল আপনি হঠাৎ পোকরা থেকে ফিরে এসেছেন? বাটরা একটু হেসে বললেন, সেখানে একটা সুবিধা আছে, আমার যমজ ভাইটি একটু উগ্র রঙের জামা কাপড় পছন্দ করে, তো কাল পরেছিল একটা শকিং পিঙ্ক পুলওভার আর একটা গ্রিন শার্ট। তো আমাকে যারা চেনে তারা কখনো ওকে দেখে আমি বলে ভুল করবে না। যাই হোক, আমি আজ শুনেই পুলিশে জানিয়েছি ব্যাপারটা। এক সাব ইন্সপেক্টর আছে, তাকে আমি খুব ভালো করে চিনি। তিনি কি বললেন? যা বলল তাতে আমি অনেকটা রিলিভড। বলল পুলিশ এই লোক সম্বন্ধে জানে, ওদের সাসপেশন লোকটা কোনো স্মাগলিং র্যাকেটের সঙ্গে কানেক্টেড, তবে কোনো পাওয়ারফুল ওয়েলদি লোক ওর পেছনে থাকায় পুলিশ ওকে কন্ট্রোল করতে পারছে না। তাছাড়া লোকটা ভীষণ স্মার্ট, যতক্ষণ পর্যন্ত না একটা উল্টোপাল্টা কিছু হচ্ছে ততক্ষণ পুলিশের ওর জন্য ওয়েট করে থাকা ছাড়া আর তো কিছু করার নেই মিস্টার মিত্রা। কিন্তু আপনার নিজের যে অসুবিধে হচ্ছে সেটা বললেন না? কুকুরিটা কিন্তু সে আপনার নামেই কিনেছিল। আপনার কথাটা মনে করেই ওদের জিজ্ঞেস করলাম যে লোকটা তার ক্রাইমের বোঝা আমার ঘাড়ে চাপাতে পারে কিনা। তাতে ওই সাব ইন্সপেক্টর হেসেই ফেললো, বললো মিস্টার বাত্রা ডোন্ট থিঙ্ক দ্য নেপাল পুলিশ আর সো স্টুপিড। কি বলি বলুন তো, এ লোক না বাস। যাক, তাহলে আপনি এখন খানিকটা হালকা বলুন। মাচ রিলিভড মিস্টার মিত্রা। ম্যাম বলুন কি, আপনারাও না একটু রিল্যাক্স করেন। ফার্স্ট টাইম কাঠমান্ডুতে এসে জাস্ট একটা ক্রিমিনাল পেছনে ঘুরে বেড়াবেন সেটা কি ভালো হবে? হ্যাঁ, আপনি একটা দিন ফ্রি রাখুন। এই জন্য বলছি কি, আমাদের কোম্পানি না একটা নতুন ফরেস্ট বাংলো করেছে রাপ্তি ভ্যালিতে, ইন দ্য তেরাইস, রিয়েলি ওয়ান্ডারফুল স্পট। তা আপনি বিকেলে বলবেন, আমি নেক্সট ডে সকালে আপনার ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করিয়ে দেবো। চাই কি আমি ফ্রি থাকলে আপনাদের সঙ্গেও চলে আসতে পারি, কি বলেন? হ্যাঁ, তেরাই শুনেই আমার মনটা নেচে উঠেছে। লালমোহনবাবুরও চোখ চকচক। তবু ভালো যে ফেলুদা কথা না দিলেও ব্যাপারটা বাতিল করে দিল না। আপনি শুকর সরণির ঘটনাটা চেপে গেলেন কেন? ভদ্রলোক চলে যাওয়ার পর জটায়ু প্রশ্ন করলেন, তার কারণ তদন্তের সব কথা সব্বাইয়ের কাছে ফাঁস করে দেওয়াটা আপনার গোয়েন্দা হিরো প্রখর রুদ্রের অভ্যেস হলেও প্রদোষ মিত্রের নয়, বিশেষ করে যে ব্যক্তির সঙ্গে সর্বসাকুল্যে আড়াই ঘন্টার আলাপ তার কাছে তো নয়। বুঝলাম, জানলাম, শিখলাম। সকালের আরেকটা ঘটনা হলো যে বাঙালি ভদ্রলোকটির সঙ্গে কাল এসেই আলাপ হয়েছিল, যার নাম আজ জানলাম বিপুল ভৌমিক, তার সঙ্গে দেখা হলো মিস্টার বাটরাকে বিদায় দিয়ে দোতলায় ওঠার সময়। এটা কি চিনতে পারছেন? ভনিতা না করেই হাতের একটা বোতল ফেলুদার দিকে তুলে ধরে প্রশ্নটা করলেন ভদ্রলোক। বোতলটা আমার চেনা, বিশেষ করে তার ভেতরের লাল রঙের ওষুধটার জন্য, কাশির ওষুধ, আমাদের বাড়িতে সবসময় থাকে। চিনতে তো পাচ্ছি, কিন্তু রঙটা তো... আপনি রঙে তফাত পাচ্ছেন, ঠিক তো? সেটা বোধ হয় আপনার বিশেষ ক্ষমতা, কিন্তু আমি পাচ্ছি গন্ধে। এই যে শুকুন। ভদ্রলোক ক্যাপ খুলে বোতলটা ফেলুদার নাকের সামনে ধরলেন। আপনার ঘ্রাণ শক্তি তো খুবই প্রখর, তফাত আছে তবে খুবই সূক্ষ্ম। অন্তত একটি ইন্দ্রিয় তো জোরদার হওয়া চাই মশাই। এই যেমন ধরুন আপনি চার মিনার খেয়েছেন না একটু আগে, আমি দেখিনি খেতে, কিন্তু গন্ধটা ঠিক পাচ্ছি, কেমন? ঠিক তো? ঠিক তো বটেই, কিন্তু আপনি বোতল নিয়ে চললেন কোথায়? চললেন কোথায় মানে ফেরত দেব, পয়সা ফেরত নেব। এটা কি ইয়ার্কি পেয়েছে নাকি? কোন দোকান? আইডিয়াল মেডিকেল স্টোর্স ইন্দ্রচকে। আপনাকে বললাম না সেদিন, ওষুধ নিয়ে যাচ্ছে তাই কারবার করছে এরা। এরা এরা মিল্ক পাউডারে পর্যন্ত খড়ি মিশিয়ে দেয় জানেন, শিশুদের পর্যন্ত বাঁচতে দেবে না। মিস্টার বাটরাকে গাড়ির কথা বলে দিয়েছিলাম, 9:30 একটা টয়োটা এসে হাজির। আমরা যখন বেরোচ্ছি তখন ফেলুদা টেলিফোন ডিরেক্টরি নিয়ে পড়েছে, বলল এ অঞ্চলের ওষুধের দোকানগুলোর নাম নোট করে নিচ্ছে। একই শহরে স্বয়ম্ভুনাথের মতো বৌদ্ধ স্তূপ আর পশুপতিনাথের মতো হিন্দু মন্দির, এ এক কাঠমান্ডুতেই সম্ভব। পশুপতিতে তপেশ তুমি দৃশ্য দেখো বলে আমাকে ফেলে রেখে মন্দিরে ঢুকে পুজো দিয়ে ফোঁটা টোটা কেটে এলেন লালমোহনবাবু। মন্দিরটা কাঠের তৈরি, দরজাগুলোর উপর আর চূড়োটা সোনা দিয়ে বাঁধানো। গেট দিয়ে ঢুকে প্রথমেই যেটা সামনে পড়ে সেটা হলো পাথরের বেদিতে বসানো সোনায় মোড়া বিশাল নন্দীর মূর্তি। চাতাল দিয়ে এগিয়ে গেলে দেখা যায় নিচ দিয়ে বাগমতী নদী বয়ে যাচ্ছে, সেখানেই শ্মশান। নদীর ওপারে পাহাড়। স্বয়ম্ভূতে যেতে হলে গাড়ি প্যাঁচালো পাহাড়ি পথ দিয়ে ওপরে উঠে এক জায়গায় এসে থেমে যায়, বাকি পথটা সিঁড়ি দিয়ে উঠতে হয়। আমরা গাড়ি থেকে নেমে দেখি সিঁড়ির মুখ অব্দি রাস্তার ধারে তিব্বতী জিনিস বিক্রি হচ্ছে। লালমোহনবাবুর হঠাৎ শখ হয়েছে একটা জপযন্ত্র কিনবে। জিনিসটার কিছুই না, একটা লাঠির মাথায় একটা কৌটো, তার পাশ থেকে ঝুলছে একটা চেনের ডগায় একটা বলের মতো জিনিস। লাঠিটা হাতে নিয়ে ঘোরালে মাথার বল সমেত কৌটোটা ঘুরতে থাকে। ভদ্রলোক আমাকে বুঝিয়ে বললেন, লিখতে লিখতে যখন আইডিয়ার অভাবে থেমে যাই বুঝলে তপেশ, তখন অনেক সময় মনে হয়েছে হাতে একটা কিছু নিয়ে যদি ঘোরানো যায় তাহলে হয়তো মাথাটা খুলে যেত। দেখে মনে হচ্ছে জবযন্ত্র ইজ আইডিয়াল ফর দ্যাট। চার রকমের হয় জিনিসটা, কাঠের, তামার, রূপোর এবং হাতির দাঁতের। কাঠের হলেই চলতো, কিন্তু এখানে ট্যুরিস্টদের জন্য সব জিনিসের দাম চড়িয়ে রেখেছে এরা। 2000 বছর আগে পাহাড়ে চূড়োয় বসানো বৌদ্ধ স্তূপ স্বয়ম্ভুনাথে যে জিনিসটা সবচেয়ে বেশি মনে থাকে সেটা হলো স্তূপের চূড়োর ঠিক নিচে চারকোনা স্তম্ভের চারদিকে আঁকা ঢেউ খেলানো ভুরুওয়ালা জোড়া জোড়া চোখ, যে চোখ মনে হয় সেই আদ্যিকাল থেকেই সারা কাঠমান্ডু উপত্যকার ওপর সজাগ দৃষ্টি রেখে আসছে। কোথায় কি ঘটেছে সব জানে, কিন্তু কোনো দিনও বলবে না। স্তূপটা যে সমতল চাতালের উপর দাঁড়িয়ে আছে সেটা যেমন গিজগিজ করছে দেখবার জিনিসে, তেমনই করছে মানুষ আর বাঁদরের ভিড়ে। লালমোহনবাবু একবার কোমরে একটা খোঁচা খেয়ে বললেন বাঁদরের খোঁচা, কিন্তু সেটা যে আসলে তা নয় সেটা পরে জেনেছিলাম। সেটার কথা যাকে বলে যথাস্থানে বলব। আসল ঘটনা ঘটল পাটনে। পাটন শহর, যার প্রাচীন নাম ললিতপুর, এই শহর হলো বাগমতীর ওপারে, কাঠমান্ডু থেকে মাত্র 3 মাইল। শহরে ঢোকবার মুখে একটা পেল্লায় তোরণ, সেটা পেরিয়ে একটা দোকানের সামনে গাড়ি থামিয়ে কোকা কোলা খেয়ে তেষ্টা মিটিয়ে আমরা এখানকার দরবার স্কোয়ারে গিয়ে হাজির হলাম। হেলুদা এবার আমাকে সাবধান করে দিয়েছিল, আমাদের কাঠমান্ডু অ্যাডভেঞ্চার সম্বন্ধে যখন লিখবি তখন খেয়াল রাখিস যে ফেলু মিত্তিরের গোয়েন্দা কাহিনী যেন নেপালের ট্যুরিস্ট গাইড না হয়ে পড়ে। ফেলুদার কথা মনে রেখে শুধু এইটুকুই বলছি যে 1500 বছর আগে লিচ্ছবি বংশের রাজা বরদেবের পত্তন করা পাটন বা ললিতপুরের মন্দির, স্তূপ, প্রাসাদ, কাঠের কারুকার্য, স্বর্ণস্তম্ভের মাথায় রাজার মূর্তি ইত্যাদির এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ অবস্থার মধ্যে পড়ে লালমোহনবাবু অবিশ্বাস্য, অভাবনীয়, অকল্পনীয়, অতুলনীয়, অননুকরণীয়, অবিস্মরণীয় ইত্যাদি 26 রকম বিশেষণ ব্যবহার করেছিলেন গড়ে 3 মিনিটে একটা করে। আমার বিশ্বাস সেই সময় সেই বিশেষ ঘটনাটা না ঘটলে তিনি আরও 15 মিনিট এইভাবে চালিয়ে যেতে পারতেন। ঘটনাটা ঘটল দরবার স্কোয়ার পেরিয়ে ডাইনে মোড় নিয়ে একটা বাজারে পড়বার পর। এই বাজার যে মঙ্গল বাজার নামে বিখ্যাত সেটা পরে জেনেছিলাম। এখানে চারদিকে ছোট ছোট দোকানে নেপালি আর তিব্বতি জিনিস বিক্রি হচ্ছে। কাঠমান্ডুর চেয়ে দাম কম আর ভিড় কম বলে দেখার বেশি সুবিধে। আমরা জিনিস দেখতে দেখতে এগিয়ে চলেছি। লালমোহনবাবুর দৃষ্টি জপ যন্ত্রের দিকে। ফেলুদা বলে দিয়েছে পাটনের কাঠের কাজ পৃথিবী বিখ্যাত, তাই দাম স্বয়ম্ভুর চেয়ে অনেক কম হলেও হাই ক্লাস কারুকার্য নয়, এই বলে অনেকগুলোই হাতে নিয়েও বাতিল করে দিচ্ছেন। এমন সময় দেখলাম বাজারের শেষ দিকে একটা মোটামুটি নিরিবিলি অংশে একটা বেশ বড় পুরনো বাড়ির নিচে একটা দোকানের সামনে টেম্পোতে মাল তোলা হচ্ছে। দোকানের কাছে গিয়ে দেখি লালমোহনবাবু যা চাইছেন সেই জিনিসই বাক্স বোঝাই হয়ে চালান হচ্ছে সম্ভবত কাঠমান্ডুর বাজারে। এইখানেই বোধহয় তৈরি হচ্ছে জিনিসগুলো, বুঝলে তপেশ? দেখে একেবারে টাটকা বলে মনে হয়, এটা বোধহয় একটা ফ্যাক্টরি। সেটাও অসম্ভব না। ফেলুদা বলেছিল পাটনে নাকি অনেক কারিগর এইসব পুরনো কালের জিনিস নতুন করে তৈরি করছে। সুবিধের দরে পাওয়া যেতে পারে, জিজ্ঞেস করব? করুন না, সে গুড়ে বালি। দোকানদার বলল অন্য দোকানে দেখো, আমাদের স্টক ফুরিয়ে গেছে, যা মাল চালান যাচ্ছে সব অর্ডারের মাল। যা চলে লাখটাই। লালমোহনবাবুর কথা আটকে গেছে আর সেই সঙ্গে আমাদের দুজনেরই দৃষ্টি চলে গেছে পাশের গলিটায়। একটা লোক গলির ডান দিক থেকে বাঁয়ে আসছে, তিব্বতি, একে আমরা চিনি। সেই হলদে টুপি, সেই লাল জোব্বা, সেই একটা চোখ বড় একটা ছোট। এ সেই সুয়োর গলির তিব্বতি দোকানের বেঞ্চিতে বসা আধ ঘুমো লোকটা। একটা বাড়ি থেকে বেরিয়ে আমরা যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি তারই একটা পাশের দরজা দিয়ে ঢুকে গেল। ঢুকেছে কি? আমরা যেখানে দাঁড়িয়ে সেখান থেকে দরজাটা দেখা যাচ্ছে না, সেটা দেখতে পাওয়া যাবে চার পা সামনে গিয়ে বাঁয়ের গলিটায় ঢুকে এগিয়ে গেলে। আবার সেই ফলো করার রোগ চেপেছে আমাদের দুজনের একসঙ্গে। লোকটা কোথায় গেল দেখা দরকার। গোয়েন্দা গোয়েন্দা ভাবটা যথাসম্ভব চেপে রেখে দুজনে এগিয়ে গেলাম গলিটা দিয়ে। হাত বিশেক যেতেই বাঁয়ে একটা দরজা পড়ল, যার পাল্লা আর ফ্রেমে কাঠের কাজ দেখলে তাক লেগে যায়। দরজাটা বন্ধ। বাড়িটার এদিকে দেওয়ালে এই একটাই দরজা। এই দরজা দিয়েই ভেতরে ঢুকেছে লোকটা। আরো 10 পা গিয়ে বাড়িটা শেষ হচ্ছে, তার পাশ দিয়ে একটা গলি বাঁয়ে চলে গেছে। একটা ছড় টানা বাজনা শব্দ আসছে, মনে হলো গলিটা থেকেই। এগিয়ে গেলাম গলিটার মুখ অবধি। এদিকটা একেবারে নির্জন। গলির ডাইনে আমাদের থেকে 10-12 হাত দূরে একটা ভিখিরি একটা বাড়ির রোয়াকে বসে সারিন্দা বাজাচ্ছে। লোকটা নেপালি, কারণ সারিন্দা নেপালের যন্ত্র, তিব্বতের নয়। অবশ্য এরকমই যন্ত্র একই নামে পূর্ববঙ্গেও পাওয়া যায়। যতটা সম্ভব ট্যুরিস্টের ভাব করে এগিয়ে গেলাম গলিটা ধরে। লোকটার সামনে একটা মোর্চে ধরা টিনের কৌটো, যেখানে বসেছে তার উল্টো দিকে একটা দরজা। এটা সেই একই বাড়ির দরজা যার সামনের দিকে দোকান থেকে জপযন্ত্র চালান হচ্ছে কাঠমান্ডুতে। এই বাড়িতেই ঢুকেছে শুয়োর গলির সেই তিব্বতী। ভিকিরি এক মনে বাজিয়ে চলেছে, আমাদের সম্বন্ধে তার কোনো কৌতূহল নেই। লালমোহনবাবু টিনের কৌটোটায় কয়েকটা খুচরো পয়সা ফেলে দিয়ে চাপা গলায় বললেন, যাবে নাকি ভেতরে? এ দরজাটা খোলা, এটা সাইজেও ছোট আর এটার বাহারও কম, কারণ এটা হলো ব্যাকডোর, যাকে বলে খিড়কি। লালমোহনবাবু চলুন। যদি জিজ্ঞেস করে কি বলবে? বলবো ট্যুরিস্ট, ভেতরে কি আছে দেখতে এসছি, চলো। ভিকিরিটার দিকে একটা আড় দৃষ্টি দিয়ে গলিতে আর কোনো লোক নেই দেখে আমরা দুজনে মাথা হেঁট করে দরজাটা দিয়ে ভেতরের প্যাসেজে ঢুকলাম। প্যাসেজটা পেরিয়ে ডাইনে একটা উঠোনের এক চিলতে দেখা যাচ্ছে, তারও ডান দিকে নিশ্চয়ই ঘর আছে। সেই ঘরের দিক থেকেই শব্দটা আসছে, যান্ত্রিক শব্দ। না, ঠিক যান্ত্রিক নয়। যদি বা একটা মেশিন গোছের কিছু চলে, তার সঙ্গে আরও কয়েকটা শব্দ মিশে আছে। মোটামুটি বলা যায় যে শব্দটার মধ্যে একটা তাল আছে। আমরা দম বন্ধ করে পা টিপে টিপে এগিয়ে গেলাম। বাঁয়ে একটা দরজার পেছনে অন্ধকার ঘর। একটা পায়ের শব্দ পাচ্ছি, ডান দিক থেকে আসছে সেটা। শব্দটা বাড়ছে, হঠাৎ খেয়াল হলো যে এর মধ্যে কখন জানি সারিন্দার সুর পাল্টে গেছে। আগেরটা ছিল করুণ মোলায়েম, এটা এটা হালকা নাচানি সুর। এবারে যে লোকটা আসছে তাকে দেখা যাবে। গলা শুকিয়ে যাচ্ছে, বুঝলাম লোকটা যদি কিছু জিজ্ঞেস করে তো গলা দিয়ে আওয়াজ বেরোবে না। আর চিন্তা না করে এক ঝটকায় লালমোহনবাবুকে টেনে নিয়ে দুজনে ঢুকে পড়লাম বাঁ পাশের অন্ধকার ঘরটায়। রাস্তার দিকের একটা খুপরি জানলা দিয়ে ঘরে সামান্য আলো আসছে, তাতে দেখা যাচ্ছে একটা খাটিয়া, একটা তামার পাত্র, দড়িতে ঝোলানো কিছু জামা কাপড়। আমরা দরজার আড়ালে দাঁড়িয়ে শুনলাম পায়ের শব্দটা বাইরে প্যাসেজ দিয়ে রাস্তার দিকে চলে গেল। সারিন্দা থেমেছে, তার বদলে গলার আওয়াজ পেলাম। লোকটা বাইরে গিয়ে ভিখিরিটার সঙ্গে কথা বলছে। আমাদের ডান দিকে আরেকটা দরজার পরে আরও একটা ঘর, এটা অন্ধকার। জটায়ুর আস্তিন ধরে টেনে নিয়ে সেই ঘরে ঢুকলাম। কার্ডবোর্ডের বাক্স এবং কাঠ দিয়ে বোঝাই করা ঘরটা, তাছাড়া আছে কিছু তামার জিনিস, কিছু মূর্তি, গোটা কুড়ি পঁচিশ কাঠের ছাঁচ। বাঁদিকে ঘরের কোনায় পড়ে আছে লালমোহনবাবুর শখের জিনিস, তিনটে কাঠের জপযন্ত্র। আমরা ঢুকেই দরজার আড়ালে লুকিয়ে পড়েছি। বেশ বুঝতে পাচ্ছি এই ঘরের বাইরেই বারান্দা পেরিয়ে উঠোন, আর উঠোনের ওদিকের ঘর থেকেই শব্দটা আসছিল। এখন শব্দ নেই, এবার একটা নতুন শব্দ। লোকটা বাইরে থেকে ফিরে এসেছে, সে খুঁজছে আমাদের। প্যাসেজ ধরে পায়ের শব্দ এগিয়ে গিয়ে কাউকে না পেয়ে আবার ফিরে এলো। যে ঘরে আছি সে ঘরের ডাইনের দেওয়ালের উঠোনের দিকে পরপর তিনটে দরজা। দরজার বাইরে থেকে আসা আলো তিনবার বাধা পেল সেটা দেখতে পেলাম। এবারে আমাদের ঠিক পাশের দরজার সামনে এসে পায়ের শব্দটা থামল। একটা আবছা ছায়া ঢুকে এলো ঘরের ভেতরে চৌকাট পেরিয়ে। আমার দম বন্ধ, শরীরের সব শক্তি জড় করে তৈরি হচ্ছি, যা করবার আমাকেই করতে হবে। লোকটা আর দুপা এগোতেই আমাদের দেখতে পেল। ওর প্রথম হকচকানিটা কাটাবার আগেই আমি ডাইভ দিয়ে পড়লাম লোকটার উপর। হাত দুটো সমেত কোমর জাপটে ধরে ঘুরিয়ে দেয়াল ঠাসা করব, কিন্তু লোকটা সন্ডা, এক ঝটকায় হাত দুটোকে ছাড়িয়ে নিয়ে আমার কোটের লেপল দুটো দু হাতের মুঠোয় ধরে এক হ্যাচকায় মাটি থেকে শূন্যে তুলে ফেললো আমায়। বোধ হয় ইচ্ছে ছিল ছুঁড়ে ফেলবে, কিন্তু লালমোহন বাবু সে ব্যাপারে বাগড়া দিচ্ছেন। আমাদের দুজনের মাঝখান দিয়ে হাত গলিয়ে দিয়ে লোকটার হাত দুটোকে আমার কোট থেকে ছাড়াবার চেষ্টা করছেন, কিন্তু পারলেন না। লোকটার কনুইয়ের ধাক্কা লালমোহন বাবুকে ছিটকে ফেলে দিল কার্ডবোর্ডের বাক্সের স্তূপের ওপর। আমার দু হাতে তেলো লোকটার থুতনির তলায় রেখে ওপর দিয়ে চার দিয়ে মাথাটাকে চিতিয়ে দিয়েছি, কিন্তু বুঝতে পারছি আমি এখনো শূন্যে, এখনো লোকটা আমাকে ধরে। এই হাত দুটো আলগা হয়ে গেল, আমার পায়ের তলায় আবার মাটি। লোকটা দুমড়ে মুচড়ে মাটিতে পড়ল অজ্ঞান হয়ে, মাথায় বাড়ি, জপযন্ত্রের বাড়ি। পাঁচ সেকেন্ডের মধ্যে আমরা দুজনে আবার রাস্তায়, জপযন্ত্র লালমোহনবাবুর থলিতে। পাটন থেকে ফিরে ইন্দিরা রেস্টুরেন্টে লাঞ্চ খেয়ে, এদের মেনুতে মোমো ছিল না অবশ্য, প্রায় তিনটে নাগাদ হোটেলে ফিরে দেখি ফেলুদা খাটে শুয়ে সদ্য কেনা একটা ইংরেজি বই পড়ছে, নাম ব্ল্যাক মার্কেট মেডিসিন। আমাদের দিকে চোখ পড়তেই চোখ কপালে উঠে গেল। ব্যাপার কি, খুব ধকল গেছে মনে হচ্ছে। দুজনে ভাগাভাগি করে পাটনের পুরো ঘটনাটা বললাম। আমি জানতাম ফাঁকে ফাঁকে অনেক প্রশ্ন গুঁজে দেবে ফেলুদা। বেশ বুঝতে পারছি আমরা দুজনে মিলে আজ একটা জবরদস্ত কাজ করে এসেছি। কেন তা ঠিক বলতে পারবো না, সমস্ত বাড়িটার মধ্যে যেন জালিয়াতির একটা গন্ধ ছড়িয়েছিল। অথচ বাইরে থেকে দেখলে প্রাচীন পাটনের ইমারতি আর কাঠের কাজে তারিফ করা ছাড়া আর কিছুই করার থাকে না। সব শুনে টুনে ফেলুদা শাবাস বলে আমাদের দুজনেরই পিঠে চাপড় দিল। গোয়েন্দাগিরিতে বীর চক্র থাকলে আমি তোদের দুজনেরই নাম রেকমেন্ড করতাম, কিন্তু আপনি যে জিনিসটা দিয়ে বাজিমাত করলেন সেটা একবার দেখান। লালমোহনবাবু হালকা মেজাজে থলি থেকে জপযন্ত্রটা তুলে ধরে দেখালেন। ওর মধ্যে মন্ত্র পড়ে আছে কিনা সেটা দেখেছেন? আগে ওম মণি পদ্মে হুম, আগে ওম মণি পদ্মে হুম, তিব্বতি মহামন্ত্র। এই মন্ত্রটা একটা কাগজে হাজারবার লিখে অথবা চেপে প্রত্যেকটা জপযন্ত্রে পুরে দেবার কথা। পুরে দেবে? কোথায় পুরে দেবে? ওই ওপরের জিনিসটা তো একটা কৌটো, ওর মাথাটা তো ঢাকনার মতো খুলে যাবার কথা। তাই বুঝি? লালমোহনবাবু একটা মোচড় দিতেই মাথাটা খুলে এলো। নো সাইন অফ মন্ত্র, ভেতরে কিছু নেই, নাথিং, না না না, দেয়ার ইজ সামথিং, কিসের যেন গুঁড়ো চকচক করছে না, কই দেখি। এবার ফেলুদা ভালো করে দেখলো ভেতরটা, তারপর ল্যাম্পের পাশে বেডসাইড টেবিলের উপর উপুড় করে ধরল কৌটোটা। কাঁচ, কাঁচের টুকরো, একটা বড় টুকরো রয়েছে ফেলুদা, দেখেছি, মনে হয় একটা ছোট পাইপ জাতীয় কিছুর অংশ। পাইপ নয়, অ্যাম্পুল, অসাবধানে ভেঙে ফেলাতে এই পুরো জিনিসটাকে বাতিল করে দিয়েছে। তার মানে বলছো এই জপযন্ত্রের মধ্যে জাল ওষুধ চালানো হতো? কিছুই আশ্চর্য না, জপযন্ত্রের ভিতর পুরে প্যাকিং কেসে করে জমা হতো পিগ অ্যালির তিব্বতি দোকানের দোতলায়, সেখান থেকে নিশ্চয়ই চলে যেত হোলসেলারদের কাছে, তারপর সেখান থেকে দাওয়াখানায়। যে বাক্সগুলো ওই হোটেলের ঘর থেকে দেখেছিলি আর আজ টেম্পোতে যে বাক্সগুলো তুলছিল সে কি একই রকম? আইডেন্টিক্যাল, উত্তর দিলেন জটায়ু। বুঝেছি, সাপ্লাইয়ের ব্যাপারটা তদবির করছে নকল বাটরা, আর ব্যাপারটা যদি বড় স্কেলে হয় তাহলে হয়তো বেশ কিছু মাল চলে যাচ্ছে সীমানা পেরিয়ে ভারতবর্ষে। বিহার ইউপির ছোট ছোট শহরে কত লোক এই ভেজাল ওষুধ খায় আর ভেজাল ইঞ্জেকশন ব্যবহার করে তার হিসেব কে রাখছে? ডাক্তারের সন্দেহ হলেও সে যে সরগোল তুলবে না সে তো দেখাই গেল। এই যুগটাই যে ওই রকম, চাচা আপন প্রাণ বাঁচা। ফেলুদা খাট থেকে উঠে কিছুক্ষণ বেশ তেজের সঙ্গে পায়চারি করে নিল। লালমোহনবাবু আবার জপযন্ত্রের ঢাকনা পরিয়ে সেটা হাতে নিয়ে ঘোরাচ্ছেন। ফেলুদার অ্যাডভেঞ্চারে অনেক সময় তিনি কেবল দর্শকের ভূমিকা পালন করেছেন, আজ তিনি যাকে বলে স্বয়ং রঙ্গমঞ্চে অবতীর্ণ। ঘড়িতে দেখি পৌনে চারটে, আমি লালমোহনবাবুকে মনে করিয়ে দিলাম যে এতক্ষণে তার প্যান্ট রেডি হয়ে থাকার কথা। এই দেখো, ভুলেই গেছিলাম। ভদ্রলোক এক লাফে সোফা থেকে উঠে পড়লেন। এই আজ ক্যাসিনো যাচ্ছি তো আমরা, ট্রাউজারটা কিন্তু সেই উদ্দেশ্যেই করানো। ফেলুদা পায়চারি থামিয়ে একটা তালি মেরে মন থেকে যেন সমস্ত চিন্তা দূর করে দিয়ে বলল, গুড আইডিয়া, আজকে উই ডিজার্ভ আ হলিডে, ডিনারের পরে এক ঘন্টা ক্যাসিনোয় যাব। অবশ্য ক্যাসিনো পর্ব এক ঘন্টায় শেষ হয়নি। কেন হয়নি সেটা জানতে হলে আর একটু ধৈর্য ধরতে হবে। সাড়ে আটটার মধ্যে ডিনার খেয়ে বেরিয়ে পড়লাম। ক্যাসিনো নাকি এখানে ভোর চারটে অবধি খোলা থাকে, আর আসল ভিড়টা হয় এগারোটার পর। এখন গেলে খানিকটা খালি পাওয়া যাবে। হোটেলটা শহর থেকে খানিকটা বাইরে। বাসে যেতে যেতে বেশ বুঝতে পারছিলাম যে আমরা লোকালয় ছাড়িয়ে চলে যাচ্ছি, কারণ রাস্তার আলো ছাড়া আর বিশেষ আলো চোখে পড়ছে না। মিনিট পনেরো চলার পর খানিকটা চড়াই উঠে একটা গেট পড়ল, তারপর ডান দিকে বেশ বড় একটা লন ও সুইমিং পুল পেরিয়ে আবার ডাইনে ঘুরে বাসটা গিয়ে থামল হোটেলের পোর্টিকোর ঠিক আগে, একেবারে ক্যাসিনোর প্রবেশদ্বারের সামনে। পেল্লায় হোটেল, তার এক পাশে এই ক্যাসিনো। বুঝলাম যারা বাইরে থেকে আসবে তাদের আর আসল হোটেলে ঢুকতেই হবে না। আমাদের আজকের হিরো অন্তত এখন পর্যন্ত হলেন লালমোহনবাবু। বিদেশি ফিল্মে দেখা আদব কায়দার কোনোটাই বাদ দেবেন না এমন একটা সংকল্প নিয়েই তিনি যেন ক্যাসিনোতে এসেছেন। অবশ্য এসব আদব কায়দা যে তিনি সবসময় ঠিকভাবে প্রয়োগ করতে পেরেছিলেন তা নয়। যেমন সুইং ডোর দিয়ে ঢুকেই বাঁদিকে কাউন্টারের পেছনে যে দুটি বোটাই পরা ভদ্রলোক বসেছিলেন, যাদের কাছে হোটেল থেকে পাওয়া $5 কার্ডটা দেখিয়ে তবে ক্যাসিনোয় ঢুকতে হয়, তাদের দিকে চেয়ে রীতিমতো গলা তুলে হ্যালো হাই বলাটা ঠিক বিলিতি কেতার মধ্যে বোধহয় পড়ে না। তবে এটা স্বীকার করতেই হবে যে কাঠমান্ডু টেলার ভদ্রলোকের প্যান্ট বেশ ভালোই বানিয়েছে, তার সঙ্গে নিউ মার্কেটের কেনা হালকা সবুজ জার্কিন আর মাথায় নেপালি ক্যাপ, সব মিলিয়ে ভদ্রলোকের মধ্যে বেশ একটা স্মার্টনেসের ভাব এসেছে, সেটা স্বীকার করতেই হবে। কয়েক ধাপ সিঁড়ি নেমে গিয়ে তবে আসল ক্যাসিনো। একজন জাপানি ভদ্রমহিলা উঠছিলেন সিঁড়ি দিয়ে হ্যান্ডব্যাগ খুলে টাকা ভরতে ভরতে, আর লালমোহনবাবুর দৃষ্টি হাতের কার্ডের দিকে, ফলে দুজনের মধ্যে একটা কোলিশন লাগতো যদি না আমি ভদ্রলোকের জার্কিনের আস্তিনটা ধরে ঠিক সময় একটা টান দিতাম। লালমোহনবাবু মহিলার দিকে চেয়ে যেভাবে হেসে এক্সকিউজ মি বললেন, সেটার দামও লাখ টাকা। অবশ্য যতই কনফিডেন্সের ভাব করুন না কেন, খোদ ক্যাসিনোয় ঢুকে চারিদিকের ব্যাপার স্যাপার দেখে ভদ্রলোককে ফেলুদা শরণাপন্ন হতেই হলো। ফেলুদাও তৈরি ছিল ওকে উদ্ধার করার জন্য। হাতের কার্ডটায় দেখুন, পাঁচ রকম খেলার জন্যে পাঁচটা কুপন রয়েছে। আপনার দ্বারা জ্যাকপট ছাড়া আর কিছু খেলা চলবে না, অন্যগুলোর তল পাবেন না। আপনি জ্যাকপটের কুপনটি ছিঁড়ে ওই কাউন্টারে দিন, ওটা হলো ক্যাসিনোর ব্যাংক, আপনাকে $1 হিসেবে যত টাকা হয় সেটা দিয়ে দেবে, বোধহয় ১১ টাকার মতো নেপালি টাকা। তাতে আপনি ১১টা চান্স পাবেন জ্যাকপটে, তাতে যদি কিছু মূলধন হয় তাহলে আরও খেলতে পারবেন। যদি টাকাগুলো যায় তবে আরও খেলতে হলে ট্যাক্স থেকে দিতে হবে, কখন থামবেন সেটা সম্পূর্ণ আপনার মর্জি। বেশি হারলে কি হয় তার একটা বড় নজির তো রয়েছে। যুধিষ্ঠির, একটা বড় হল ঘর আর তার ডান দিকে একটা মাঝারি ঘর মিলিয়ে ক্যাসিনো। বড়টায় পন্টুন, ব্ল্যাক জ্যাক, ফ্ল্যাশ আর আসল খেলা রুলে ছাড়াও কিছু জ্যাকপটের মেশিন রয়েছে, আর ছোটটায় রয়েছে কিনো আর জ্যাকপট। ফেলুদা দেখলাম রুলের দিকে এগিয়ে গেল, আমরা গিয়ে ঢুকলাম ডাইনের ঘরে। আমরা দুজনে কুপন ভাঙিয়ে টাকা নিয়ে নিয়েছি। তিন দিকের দেয়ালের সামনে পরপর দাঁড়িয়ে আছে ১২-১৪টা জ্যাকপট মেশিন। একটা মেশিনের সামনে নিয়ে গিয়ে লালমোহনবাবুকে বললাম, ব্যাপারটা খুব সোজা, ওই দেখুন স্লট, ওয়েইং মেশিনের মতো করে এর মধ্যে টাকা গুঁজে দেবেন, তারপর এই ডাইনের হাতল ধরে টান মারবে, তারপর যা হবার আপনি হবে। মানে? মানে জিত হলে মেশিন থেকে টাকা বেরিয়ে এ পাত্রটায় পড়বে, যেমন ওজনে কার্ড পড়ে, হার হলে কিছুই বেরোবে না। হুম, আপনি না একবার ফেলে দেখুন। হুম, দেখব। হ্যাঁ, গুঁজুন টাকা, গুঁজুন টাকা, গুঁজুন। এই গুঁজলাম, একটা ঘড়ঘড় শব্দের পর বোঝা গেল টাকাটা একটা জায়গায় গিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে মেশিনের গায়ে এক লাইন লেখা জ্বলে উঠল, কয়েন অ্যাকসেপ্টেড। এই তো, এবার হাতল টানুন জোরে। লালমোহনবাবু মারলেন টান। মেশিনের সামনে একটা চৌকো কাঁচের জানলার পেছনে পাশাপাশি তিনটে তিন রকম ছবি ছিল, হলদে ফল, লাল ফল, ঘণ্টা। হাতলে টান দিতেই মেশিনের ভেতর থেকে একটা ঘড়ঘড় করে ঘোরার শব্দ শুরু হলো, আর চোখের সামনে কাঁচের পেছনের ছবিগুলো বদলাতে বদলাতে পাঁচ সেকেন্ড পর ঘট ঘট ঘট শব্দে একটা নতুন কম্বিনেশন এসে দাঁড়ালো, হলদে ফল, হলদে ফল, নীল ফুল। আর তার পর মুহূর্তেই ঝনাত করে দুটো টাকা এসে পড়ল পাত্রের মধ্যে। এই জিতলুম নাকি? আরে জিতলেন বই কি, একে দুই, সেরকম ভাগ্য হলে একে একশো হতে পারে। এই দেখুন চার্ট, কোন কম্বিনেশনে কত লাভ হবে এটা দেখালেই বুঝতে পারবেন, ঠিক হ্যাঁ? ওকে। আমি দুটো মেশিন পরে আমার মেশিনে চলে গেলাম। আরো সাত আটটা মেশিনের সামনে দেশি বিদেশি মেয়ে পুরুষ দাঁড়িয়ে খেলে যাচ্ছে। ঘরের একপাশে কাউন্টারে একজন লোক বসে আছে, তার কাছে চাইলেই একটা প্লাস্টিকের বাটি পাওয়া যায় টাকা রাখার জন্য। আমি দুটো চেয়ে নিয়ে একটা লালমোহনবাবুকে দিয়ে এলাম। এমন জমাটি ব্যাপার যে খেলার সময় অন্য কোনো দিকে চাওয়া যায় না, অন্য কিছু ভাবা যায় না, মনে হয় বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হল এই জ্যাকপট। তাও একবার বাঁদিকে আড় চোখে চেয়ে দেখলাম, লালমোহনবাবু বাটি করে বেশ কিছু টাকা কাউন্টারে নিয়ে গিয়ে সেগুলোর বদলে নোট নিয়ে এলেন। আমারও জিতই হচ্ছিল, রোগও চেপে গিয়েছিল। এমন সময় ফেলুদা পাশের ঘর থেকে এসে হাজির, সঙ্গে একজন বছর পঁচিশেকের মহিলা। আপাতত কিছুক্ষণের বিরতি। হোয়াই স্যার? বুঝলাম, লালমোহনবাবুর মোটেই ভালো লাগলো না ফেলুদার প্রস্তাবটা। ৪৩৩ থেকে ডাক এসেছে। মানে? ভদ্রমহিলাই বুঝিয়ে দিলেন পরিষ্কার বাংলায়। ৪৩৩তে আপনাদের একজন বন্ধু রয়েছেন, তিনি বিশেষ করে অনুরোধ করেছেন একবার তার সঙ্গে দেখা করতে। হু ইজ দিস ফ্রেন্ড? লালমোহনবাবু এখনো পুরো ক্যাসিনোর মেজাজে রয়েছেন। নাম বললেন না, তবে বললেন আপনাদের তিনজনকেই খুব ভালো করে চেনেন। চলুন চট করে দেখাটা সেরে আসি, কৌতূহল হচ্ছে, তাছাড়া মিনিট দশেকের বেশি থাকার তো কোনো প্রয়োজন নেই। অগত্যা খেলা থামিয়ে রওনা দিলাম এই অজানা বন্ধুর উদ্দেশ্যে। ভদ্রমহিলা লিফটের মুখ অবধি এসে নমস্কার করে চলে গেলেন। চারতলায় লিফট থেকে বেরিয়ে বাঁয়ে কার্পেট মোড়া প্যাসেজ ধরে একেবারে শেষ প্রান্তে গিয়ে ডান দিকে ৪৩৩ নম্বর ঘর। ফেলুদাই বেল টিপল। কাম ইন। দরজাটা লক করা ছিল না, ঠেলতেই খুলে গেল। ফেলুদাকে সামনে নিয়ে আমরা ঢুকলাম ভেতরে। বিশাল বৈঠকখানায় একটা মাত্র ল্যাম্প চলছে। ঘরের এক প্রান্তে একটা সোফায় যিনি বসে আছেন তার ঠিক পেছনেই ল্যাম্পটা জ্বলছে বলে ভদ্রলোকের মুখ ভালো করে বোঝা যাচ্ছে না। বাইরে থেকে মনে হয়েছিল ঘরে আরও লোক আছে, কারণ কথাবার্তা শুনতে পাচ্ছিলাম। এখন দেখলাম ভদ্রলোকের উল্টো দিকে একটা টেলিভিশনের পাশে আরেকটা যন্ত্র, রঙিন আমেরিকান ছবি হচ্ছে টিভিতে, দেখে বুঝলাম ভিডিও চলছে। ফিল্মের কথাবার্তাই শোনা যাচ্ছিল বাইরে থেকে। আসেন মিস্টার মিত্তর, আসেন আঙ্কাল। আমার মাথাটা ভোঁ ভোঁ করছে, গলা শুকিয়ে গেছে, পেটের ভেতরটা খালি খালি লাগছে। এই গলা যে আমাদের খুব চেনা। ফেলুদা বলেছিল এর মতো ধুরন্ধর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়েও আনন্দ, পুণ্যতীর্থ কাশী ধামে এর সঙ্গে মোকাবিলা হয়েছিল ফেলুদার। মগনলাল মেঘরাজ, যার মাইনে করা নাইফ থ্রোয়ার, লালমোহনবাবুকে টার্গেট করে খেলা দেখিয়ে ওর আয়ু কমিয়ে দিয়েছিল অন্তত তিন বছর। কাঠমান্ডুতে কি করছে এই সাংঘাতিক লোকটা? আসেন আসেন বসেন। টিভির পাশের যন্ত্রটা থেকে একটা তার চলে গেছে ভদ্রলোকের হাতে, সেটা ডগায় একটা সুইচ। ভদ্রলোক সেটা টিপতেই শব্দ সমেত রঙিন ছবি উবে গেল। আমরা দুটো সোফায় ভাগ করে বসেছি, আমার পাশে লালমোহন বাবু। এতক্ষণে ভদ্রলোকের মুখটা খানিকটা স্পষ্ট, বিশেষ বদল হয়নি চেহারায়। ধুতিটা এখনো ছাড়েননি, তবে শেরওয়ানিটায় জাত কাটারের ছাপ রয়েছে, আর বোতামগুলো হীরের হলেও হতে পারে। সবচেয়ে বদল হয়েছে পরিবেশে। বেনারসের গলির বাড়ির গদি আর ফাইভ স্টার হোটেলের রয়্যাল সুইটে আকাশ পাতাল তফাত। এবার রিয়েল হলিডে তো, তার কি আর জো আছে? ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, জানেন তো। এখানে কি ধান ভানবেন আপনি মিস্টার মিত্তর? মগনলালের সামনে রূপোর ট্রেতে চায়ের সরঞ্জাম। কাপে শেষ চুমুক দিয়ে সেটা নামিয়ে রেখে পাশের টেবিল থেকে ফোনটা তুলে নিলেন। টি অর কফি? বেস্ট দার্জিলিং টি পাবেন এই হোটেলে। চাই হোক, তিন চাই লে আও। রুম সার্ভিস ডায়াল করে তিনটে চায়ের অর্ডার দিয়ে ফোন রেখে আবার ফেলুদার দিকে চাইলেন মগনলাল মেঘরাজ। হ্যাঁ তো, কে কি বলছিলাম আমি, হ্যাঁ, ইন্ডিয়াতে আপনি হিরো, বিগ ডিটেকটিভ। কাঠমান্ডু ইজ ফরেন কান্ট্রি মিস্টার মিত্তর, এখানে জান পেচান আছে আপনার? এই তো একজন পুরনো আলাপি বেরিয়ে গেল। মগনলাল হালকা হাসি হাসলেন, দুজনের দৃষ্টি পরস্পরের দিক থেকে একবারও সরছে না। আপনি কি সারপ্রাইজ হলেন আমাকে দেখে? তা একটু হয়েছি বই কি, আপনি হাজতের বাইরে দেখে নয়, ওটা আপনার কাছে কিছুই নয়। অবাক হচ্ছি আপনার কর্মক্ষেত্র বদলেছে দেখে। কেন কেন, বনারস হোলি প্লেস, কাঠমান্ডু ভি হোলি প্লেস, ওখানে বিশ্বনাথজি, এখানে পশুপতিনাথজি, একই ব্যাপার আছে মিস্টার মিত্তর, যেখানে ধরম ওখানে আমার করম, কি বলেন আঙ্কল? বুঝলাম, হাসি ফুটলেও কথা ফোটার অবস্থা এখনো হয়নি জটায়ুর। করমের কথা যে বলছেন, সেটা কি ওষুধ সংক্রান্ত কোনো কাজ? আমার শিরদাঁড়ায় একটা শিহরণ খেলে গেল। বাঘের সামনে পড়ে এই ধরনের বেতোয়াক্কা ব্যবহার একমাত্র ফেলুদার পক্ষেই সম্ভব। ওষুধ? হোয়াট ওষুধ মিস্টার মিত্তর? সুদের কারবার আমার একটা আছে ঠিকই, লেকিন ওষুধ কা কে মতলব? তাহলে আপনি এখানে কি করছেন সেটা জানতে পারি কি? জরুর, লেকিন ফের এক্সচেঞ্জ হোনা চাই। বেশ, আপনি বলুন, আমিও বলবো। আমার ব্যাপার ভেরি সিম্পল মিস্টার মিত্তর, আমি আর্টের কারবারি, সেটা তো আপনি জানেন, আর নেপাল যে আর্টের ডিপো সেটাও নিশ্চয়ই আপনি জানেন। আপনার তো অর্ডিনারি বুদ্ধি না, এক্সট্রাঅর্ডিনারি বুদ্ধি। ফেলুদা চুপ, লালমোহনবাবু দ্রুত নিঃশ্বাস ফেলছেন। এবার আপনি আপনার ব্যাপার বলুন, ফেয়ার এক্সচেঞ্জ? আপনি সব কথা খুলে বলেছেন বলে মনে হয় না, তবে আমার কথা আমি খুলেই বলছি। আমি এসেছি একটা খুনের তদন্ত করতে। খুন? খুন? ইউ মিন দি মার্ডার অফ মিস্টার সোম? আমি থ। ফেলুদাও থ কিনা বোঝার উপায় নেই। লালমোহনবাবু শীত লাগার ভাব করে দাঁতে দাঁত চাপলেন, সেটা লক্ষ্য করলাম। হোটেলের ভেতরে টেম্পারেচারটা এমনিতেই একটু কমের দিকে। আপনি ঠিকই ধরেছেন মগনলালজি, মিস্টার অনিকেন্দ্র সোম। চা এল। মগনলালের আদেশে নতুন ট্রে থেকে শুধু তিনটে কাপ ডিশ আর টিপট রেখে পুরনোটা থেকে টিপট আর মগনলালের ব্যবহার করা পেয়ালাটা তুলে নিয়ে চলে গেল পেয়ারা। আমার বিশ্বাস সোম ভদ্রলোকটি এখানকার কোনো ব্যক্তির কিছুটা অসুবিধার সৃষ্টি করেছিল, তাই তাকে খতম করে ফেলা হলো। মগনলাল চা ঢালছেন আমাদের জন্য। ওয়ান, টু। মগনলালের হাতে চিনির পাত্র, সুগার কিউব। ওয়ান বললাম আমি, কারণ প্রশ্নটা আমাকেই করা হয়েছিল। আঙ্কল, ওয়ান? এবার জটায়ুকে প্রশ্ন। আমি জানি জটায়ুর মাথায় এলএসডি ঘুরছে, আর ঘুরছে সেই লোকটার কথা, যে সিঁড়ি নামছে ভেবে সাততলার ছাদের কার্নিশ থেকে পা বাড়িয়ে দিয়েছিল। টু থ্রি নো সুগার না। লালমোহনবাবু মিষ্টির ভক্ত, চায়ে দু চামচের কম চিনি হলে চলে না, তাও তিনি নো বলছেন। ই কেমন কথা হলো হলুয়া মোহনবাবু, আপনার রসগোল্লা খাওয়া চেহারা, সুগারে নো করছেন কেন? আমি নিয়েছি বলেই বোধ হয় ভদ্রলোক শেষ পর্যন্ত সাহস পেলেন। ওকে ওয়ান, ফেলুদারও একটা। উঠে গিয়ে যে যার চা নিয়ে এসে আবার বসলাম। ফেলুদা চায়ের কাপটা পাশে টেবিলে রেখে আগের কথার জের টেনে বলল, আমার বিশ্বাস মিস্টার সোম জানতে পেরেছিলেন যে এখানে একটা গর্হিত কারবার চলছে, সে ব্যাপারে তিনি কলকাতা গিয়েছিলেন। একটা উদ্দেশ্য ছিল আমার সঙ্গে দেখা করা, তার আগেই তাকে খুন করা হয়। আপনি যখন খুনের ব্যাপারটা জানেন তখন স্বভাবতই প্রশ্ন জাগে আপনি এ ব্যাপারে জড়িত কি না। মগললাল ভাষা ভাষা চোখে ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে কিছুক্ষণ ফেলুদার দিকে চেয়ে রইলেন। আমাদের হাতে ধরা পেয়ালা থেকে ভুর ভুর করে হাই ক্লাস চায়ের গন্ধ বেরোচ্ছে। আমি আর লালমোহনবাবু এই অবস্থাতেই চুমুক না দিয়ে পারলাম না। জগদীশ, মগললাল হঠাৎ হাঁকটা দেওয়াতে চমকে উঠেছিলাম। বসবার ঘরের দুদিকেই যে আরো ঘর আছে সেটা এসেই বুঝেছি। এবার মগললালের পেছনের একটা দরজা খুলে একজন লোক এসে আমাদের ঘরে ঢুকল। সঙ্গে সঙ্গে যে শব্দটা হলো সেটা লালমোহনবাবুর হাতের পেয়ালা কেঁপে গিয়ে পিরিচের সঙ্গে লাগার শব্দ। জগদীশ নামে যে ভদ্রলোকটি মগললালের পেছনে এসে দাঁড়ালেন, তিনি হলেন বাটরা নাম্বার টু। কাছ থেকে দেখে বাটরার সঙ্গে সামান্য তফাতটা বুঝতে পারছি। এনার চোখ একটু কটা, কানের দুপাশের চুলে সামান্য পাক ধরেছে, হয়তো শরীরে মাংসটাও কিছু বেশি। আরেকটা বড় তফাত হল এর চাহনিতে মিশুকে ভাবটা নেই। ইনাকে চিনেন? আলাপ হয়নি। তবে শুনে রাখুন গোয়েন্দা বাহাদুর, ইনাকে হারাস করবেন না। আমি জানি আপনারা ইনার পিছনে লেগেছেন, ও আমি বরদাস্ত করব না। জগদীশ ইজ মাই রাইট হ্যান্ড ম্যান, যদি উনি নিজে যা করেন তা বাঁ হাতেই করেন। বলি হারি ফেলুদা, এখনো নার্ভ স্টেডি, গলার স্বর একটুও কাঁপছে না। মগললাল আর কিছু বলার আগে ফেলুদা একটা প্রশ্ন করল, ওনার চেহারার সঙ্গে প্রায় হুবহু মিলে যায় এমন একজন লোক কাঠমান্ডুতে আছে, সেটা আপনি জানেন কি? মগললালের মুখ আরো থমথমে হয়ে উঠল। হ্যাঁ আমি জানি, সে লোক যদি আপনার দোস্ত হয় তাহলে টেল হিম টু বি ভেরি কেয়ারফুল, সে যেন বুঝে সুঝে কাজ করে। আপনি তো আজ বসপতিনাথজির শ্মশান দেখে এসেছেন, হ্যাঁ হলুয়া মোহনবাবু? লালমোহনবাবু প্রচণ্ড মনের জোরে মগললালের কথা যেন শুনতে পাননি এমন ভাব করে বাকি চাটা ঢক করে খেয়ে পেয়ালাটা ঠং শব্দে পাশের টেবিলে রেখে দিলেন। মগললালের দৃষ্টি আবার ফেলুদার দিকে ঘুরল। বাটরা যদি মনে করে যে সে তার নিজের গলতির কাম জগদীশের কাঁধে ডালবে, তবে তাকে বলে দিবেন মিস্টার মিত্তার ওই শ্মশানে তার ডেড বডির সৎকার হবে উইদিন টু ডেজ। নিশ্চয়ই বলবো। ফেলুদাও তার চাটা শেষ করে কাপটা হাত থেকে নামিয়ে রাখল। মগললালের কথা এখনো শেষ হয়নি। আরো একটা কথা বলে দিই মিস্টার মিত্তার, আপনি দওয়াইয়ের কথা বলছিলেন, হ্যাঁ আপনি জানেন আমাদের দেশের মানুষের সব থেকে বড় দুশ্মন কে? অ্যালোপ্যাথ ডক্টরস। মাইসিন জানেন তো? সিন মানে কি? সিন মানে পাপ। পকেট ফেড়ে পয়সা নেবে, হাত ফেড়ে ব্লাড নেবে, পেট ফেড়ে পিঠ ফেড়ে বুক ফেড়ে এটা নেবে সেটা নেবে, দিস ইজ ওয়ার্স দ্যান আ স্মাগলিং র‍্যাকেট। পেনিসিলিন সে পশুপতিনাথের চন্নামৃত ইজ 100 টাইমস বেটার। দেশের লোক যদি অ্যালোপ্যাথি ছেড়ে দুসরা দাওয়াই খাবে তো আখেরে দেশের মঙ্গল হবে, এ আপনি জেনে রাখবেন। হ্যাঁ শুনলাম আপনার কথা, কিন্তু আপনি দেখছি নিজে এখনো অ্যালোপ্যাথি ছাড়তে পারেননি। আপনার টেলিফোনের পাশে রাখা ওই শিশিটা নিশ্চয়ই চরণামৃতের শিশি নয়। শিশিটা এমনভাবে আড়ালে রয়েছে যে প্রায় চোখেই পড়ে না। কথাটা যে মগললালের মোটেই পছন্দ হলো না সেটা তার মুখের ওপর ঝোড়ো ভাবটা নেমে আসা থেকেই বুঝেছি। আসি মগললালজি, চাটা সত্যি ভালো ছিল। মগললাল তার জায়গা থেকে নড়লেন না। যখন 433 নম্বর সুইট থেকে বেরোচ্ছি তখন একটা সুইচের শব্দের সঙ্গে সঙ্গে শুনলাম মার্কিন ছবির সংলাপ আবার শুরু হয়েছে। মগললাল পর্বের পরেও একই রাতে যে আরও কিছু ঘটতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। অথচ লুম্বিনী হোটেলে ফেরার পর আরও এমন দুটো ঘটনা ঘটল যার ফলে এই বিশেষ দিনটা আমার জীবনে চিরকালের মতো একটা লাল তারিখ মার্কা দিন হয়ে রইল। হোটেলে ফিরে রিসেপশনের বেঞ্চিতে হরিনাথ চক্রবর্তীকে বসে থাকতে দেখে রীতিমতো অবাক হলাম। এত রাতে কি ব্যাপার? বললেন প্রায় এক ঘন্টা মানে 10:30 থেকে ভদ্রলোক অপেক্ষা করছেন আমাদের জন্য, বিশেষ দরকার। আসুন আমাদের ঘরে। ঠান্ডা মানুষটার মধ্যে বেশ একটা চাপা উদ্বেগের ভাব লক্ষ্য করছিলাম। কি ব্যাপার বলুন তো? ঘরে এসে ভদ্রলোককে সোফায় বসিয়ে প্রশ্ন করল ফেলুদা। ভদ্রলোক একটু সময় নিয়ে যেন তার চিন্তাগুলো গুছিয়ে নিলেন, তারপর বললেন, হিমাদ্রি এইভাবে চলে যাওয়াতে সব যেন কেমন গণ্ডগোল হয়ে গিয়েছিল। সত্যি বলতে কি, এও মনে হচ্ছিল যে তাকে যখন আর ফিরিয়ে আনা যাবে না তখন এত কথা বলে লাভই বা কি? কিসের কথা বলছেন আপনি? বছর তিনেক আগে হিমাদ্রি এখানে একটা চোরা কারবারের ব্যাপার ধরিয়ে দিয়েছিল। গাঁজা চরস ইত্যাদি গোপনে চালান যাচ্ছিল এখান থেকে। ওই হিমাদ্রি ছিল ভয়ানক রেকলেস অ্যাডভেঞ্চার প্রিয় ছেলে, নিজের জীবনের কোনো তোয়াক্কা করত না। স্মাগলিং যে হচ্ছে সেটা শোনা যাচ্ছিল কিন্তু ঘাঁটিটা কোথায় সেটা জানা যাচ্ছিল না। আপনাকে আগেই বলেছি যে হিমাদ্রিকে হেলিকপ্টারে নেপালের উত্তর দক্ষিণ দুদিকেই যেতে হতো। একবার উত্তরে গিয়ে সে নিজেই অনুসন্ধান করে জানতে পারে যে ঘাঁটিটা হচ্ছে হেলাম্বুর কাছে একটা শেরপাদের গ্রামে। সে পুলিশকে খবর দেয়, ফলে দলটা ধরা পড়ে। আপনার কি ধারণা ইদানিং সে এই ধরনের আরেকটা চোরা কারবারের সন্ধান পেয়েছিল? আমাকে সে কিছু বলেনি, তবে ও মারা যাবার দিন পাঁচেক আগে থেকে দুই বন্ধুতে উত্তেজিত হয়ে আলোচনা করতে দেখেছি। তার কিছু কিছু কথা আমার কানেও এসেছিল। আমি ওকে বলেছিলাম, তুই এসব গোলমালের মধ্যে আর যাস না, এসব গ্যাং বড় সাংঘাতিক হয়, এতে দয়া মায়া বলে কিছু নেই। ও আমার কথায় কান দেয়নি। ওরা যে নির্মম হয় সেটা তো অনেকেন্দ্র সমের খুন থেকেই বুঝতে পারছি। আমার বিশ্বাস হিউ টিটেনাসে না মরলে ওকেও হয়তো এরাই মেরে ফেলতো। এটা কেন বলছেন? ভদ্রলোক পকেট থেকে এক টুকরো কাগজ বের করে ফেলুদার হাতে দিলেন, খাতার পাতা থেকে ছেঁড়া কাগজ। তাতে লাল কালি দিয়ে দেবনাগরীতে লেখা একটা লাইন, এই যে এটা ছিল হিমুর একটা প্যান্টের পকেটে, মারা যাবার পর আমার চাকর পেয়ে আমাকে দেয়। নেপালি ভাষা বলে মনে হচ্ছে। হ্যাঁ, ও মোটামুটি বাংলাটা হচ্ছে তোমার বার বড্ড বেড়েছে। ফেলুদা কাগজটা ফেরত দিয়ে একটা শুকনো হাসি হেসে বলল, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই যে জাল ওষুধের চোরা কারবার বন্ধ করতে গিয়ে আপনার পুত্রকে সেই জাল ওষুধের ইঞ্জেকশনেই মরতে হলো। আপনি কি তাহলে বিশ্বাস করেন যে ইঞ্জেকশনে ভেজাল ছিল? আমার তো তাই বিশ্বাস। সেটা ঠিক কিনা কাল জানতে পারবো বলে আশা করছি। ডক্টর দিবাকরকে যে ওষুধ টেস্ট করতে বলা হয়েছে সেটা ফেলুদা হরিনাথবাবুকে বলল। ভদ্রলোক উঠে পড়লেন। জানি না এসব তথ্য জেনে আপনার কোনো লাভ হলো কিনা। আমার মনের কিছু অস্পষ্ট ধারণা খানিকটা স্পষ্ট হলো, তদন্তের ব্যাপারে সেটা একটা মস্ত লাভ। যাকে গুড নাইট মিস্টার মিত্র। হরিনাথবাবু যাবার সঙ্গে সঙ্গে লালমোহনবাবুও গুড নাইট করে চলে গেলেন তার ঘরে। আমি শুয়ে পড়লাম, যদিও ফেলুদার হাবভাব দেখে মনে হচ্ছে বেডসাইড ল্যাম্প এখনো জ্বলবে কিছুক্ষণ। আজকে রাতটা কি অদ্ভুতভাবে গেল। হিমাদ্রিবাবুর চোরা কারবারিদের ধরিয়ে দেওয়া, মগনলাল কি সাংঘাতিক লোক, কি বেপরোয়াভাবে ফেলুদাকে শাসিয়ে দিল, এইসব ভাবতে ভাবতে চোখের পাতা দুটো বুঝে এসেছে। এমন সময় হঠাৎ দরজার বেলটা বেজে উঠল, সোয়া বারোটা। এই সময় আবার কে এলো? উঠে গিয়ে দরজা খুলে দেখি, তাজ্জব ব্যাপার, লালমোহন বাবু। বাঁ হাতে এক টুকরো কাগজ, ডান হাতে জপযন্ত্র। মুখের হাসিটাকে লামা স্মাইল ছাড়া আর কিছু বলা যায় না। এরকম অমায়িক স্নিগ্ধ হাসি আজকের দিনে চট করে কোনো শেয়ানা শহুরে লোকের মুখে দেখাই যায় না। তিনবার হুম শব্দটা উচ্চারণ করে জপযন্ত্র ঘোরাতে ঘোরাতে ভদ্রলোক ঢুকে এলেন ঘরের ভেতর। ফেলুদা খাটে উঠে বসেছে। আমি ভদ্রলোকের হাত থেকে কাগজের টুকরোটা নিয়ে নিয়েছি। তাতে লাল কালি দিয়ে ইংরেজিতে লেখা, ইউ হ্যাভ বিন ওয়ার্নড, অর্থাৎ তোমাদের সাবধান করে দেওয়া হচ্ছে। ঠিক এই লাল কালি দেখেছি একটু আগে একটা নেপালি ভাষায় লেখা হুমকিতে। লালমোহনবাবু, কোথায় ছিল এটা? ফেলুদার হাতে কাগজটা চালান দিয়ে জিজ্ঞেস করলাম ভদ্রলোককে। লালমোহনবাবু তার জহর কোটের ডান পকেটে দুটো চাপড় মেরে বুঝিয়ে দিলেন। ভদ্রলোক এই কোটটা পরেই বেরিয়েছিলেন সকালে। মনে পড়ল, স্বয়ম্ভূনাথে তিনি বলেছিলেন বাঁদরে নাকি ওর পকেট ধরে টান দিয়েছিল। মনি পদ্মে টেনে দম নিয়ে পুরো দমটা ছেড়ে শব্দটা উচ্চারণ করলেন ভদ্রলোক চেয়ারে বসতে বসতে। ওম মনি পদ্মে হুমকি। হুমকি তো বটেই, কিন্তু একই দশা লালমোহনবাবুর, অথচ মুখে সেই হাসিটা রয়েই গেছে। আমি ফেলুদার দিকে চাইলাম, ও ঠোঁট নেড়ে বুঝিয়ে দিল, পাউন্ড শিলিং পেন্স এলএসডি সুগার কিউব। মগনলাল নিজের হাতেই চিনি দিয়েছিল আমাদের চায়। আমাদের দুজনের যখন কিছুই হচ্ছে না, তখন শুধু লালমোহনবাবুর চাই দিয়েছিল ওই বিশেষ একটা কিউব। আঙ্কেলকে নিয়ে রসিকতা করাটা দেখছি মগনলালের চরিত্রের একটা বিশেষ দিক। কি শয়তান লোকটা! ও মামা মামা মামা মামা মামা মামা মনি পদ্মে হুমকি, আবার বললেন ভদ্রলোক। পরমুহূর্তেই হঠাৎ হাসিটা চলে গিয়ে একটা বিরক্তির ভাব দেখা দিল তার চাহনিতে। দৃষ্টি ফেলুদার দিকে। ফেলুদা এক দৃষ্টে লক্ষ্য করে যাচ্ছেন ভদ্রলোককে। আরে খুলিটা খুলে ফেলুন, ধমকে সুরে বললেন ভদ্রলোক। বলছে খুলি, অথচ খোলার নাম নেই। ফেলুদা চাপা গলায় বলল, স্কাউন্ড্রেল। বুঝলাম সেটা মগনলালকে উদ্দেশ্য করে বলা হয়েছে। জপযন্ত্র এখন থেমে আছে। আস্তে আস্তে বিরক্ত ভাবটা চলে গিয়ে লালমোহনবাবুর চোখ ফেলুদার উপর থেকে সরে গিয়ে চলে গেছে খাটের পাশে জল ভরা গেলাসটার দিকে। চোখের দৃষ্টি ক্রমশ তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হয়ে এলো। আমার দম বন্ধ হয়ে আসছে। ঘরে পিন ড্রপ সাইলেন্স। লালমোহনবাবু চেয়ে আছেন গেলাসটার দিকে। মনে হচ্ছে গেলাসটা হয়তোবা ওর মন্ত্রের জোরে টেবিল থেকে শূন্যে উঠে পড়বে। ভিপজিওর, ওহ তপেশ, দেখেছো রং? আমি থতমত খেয়ে কিচ্ছু বলার খুঁজে পাচ্ছি না, অথচ লালমোহনবাবু ছাড়বেন না। তপেশ দেখেছো বাবা? ভিপজিওর মানে হচ্ছে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, অর্থাৎ গিলাসের জলে রামধনু রং দেখছেন তিনি। তপেশ ভাই দেখেছো ভিপজিওর ভাইব্রেট করছে, তুমি দেখেছো? কথার মাঝে মাঝে যখন ফাঁক পড়ছে আর লালমোহনবাবু শুধু চুপ করে চেয়ে আছেন সামনের দিকে, সেই সময়টা আমার তন্দ্রার মতো আসছে। আবার কথা শুরু হলেই ঘুমটা ভেঙে যাচ্ছে। একবার তন্দ্রার অবস্থা থেকে মাইস মাইস বলে একটা চিৎকার করে লাফিয়ে উঠে দেখি লালমোহনবাবু ভীষণ সোজা হয়ে বসে ওর সামনে মেঝের দিকে চেয়ে আছেন। মাইস আবার বললেন ভদ্রলোক, তারপর বিড়বিড় করে বলতে লাগলেন, মাইস, টেরামাইস, টেট্রোমাইস, সুবামাইস, ক্লোরোমাইস, কম্প্রোমাইস, কিলবিল করছে সব, কিলবিল। আই আই আমার সেই ইয়ার কি? শেষের কথাটা বেদম জোরে বলে লালমোহনবাবু হঠাৎ সোফা ছেড়ে উঠে কার্পেট মোড়া মেঝেতে পায়ের গোড়ালি দিয়ে ঘা দিতে শুরু করলেন, যেন প্রত্যেকটা ইঁদুরকে পিষে পিষে মারছেন। আমার পেকম ধরা হয়েছে, এদিক নেই ওদিক আছে। এইভাবে চলল মিনিট তিনেক, এক জায়গায় দাঁড়িয়ে না, সারা ঘর ঘুরে ঘুরে এই কাণ্ড। আশা করি আমাদের ঠিক নিচের ঘরে কোনো গেস্ট নেই। বাস এই খতম, লালমোহনবাবু বসে পড়লেন। ঝাক, অল টিকটিকিস খতম। কোন ফাঁকে যে ইঁদুর টিকটিকি হয়ে গেল সেটা বোঝা গেল না। খতম, অ্যান্টিবায়োটিক টিকিস খতম। এতটা এনার্জি খরচ করার ফলেই বোধ হয় লালমোহনবাবুর মধ্যে এবার একটা ঝিম ধরা ভাব এসে গেল, তার সঙ্গে সেই আলাভোলা হাসি। ও এরপরে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না, যখন উঠলাম তখন পুবের জানলা দিয়ে রোদ এসে ঘর একেবারে আলোয় আলো। ফেলুদা চান টান করে দাড়ি টাড়ি কামিয়ে রেডি, সবে মাত্র কাকে যেন ফোন করে রিসিভারটা নামিয়ে রাখল। ওকে ওকে রাইট, থ্যাংক ইউ। উঠে পড় তপসে, কাজ আছে। আজ সকালেই বাটরার সঙ্গে একবার দেখা করা দরকার, তার অবস্থাটা যে খুব নিরাপদ নয় সেটা তাকে জানানো দরকার। ফোন কাকে করলে? পুলিশ স্টেশন। ভেরি গুড নিউজ, দুই সরকারে সমঝোতা হয়ে গেছে। হ্যাঁ, এ তো দারুণ খবর। হ্যাঁ, কিন্তু তার আগে আমি নিজে একটা ফোন করেছিলাম, সেটার খবরটা খুব ভালো না। কেন? মানে কাকে ফোন করেছিলে? ডক্টর দিবাকর। উনি নাকি আজ ভোরে একটা জরুরি কল পেয়ে চলে গেছেন, এখনো ফেরেননি। ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। কেন ফেলুদা? মনে হয় উনি আমাদের ওষুধ পরীক্ষা করে দেখছিলেন, আর সেটা চোরাকারবারি দল পছন্দ করেনি। অবশ্যই এটা আমার অনুমান। দেখি ঘন্টাখানেক পর আরেকটা ফোন করে দেখব, তাতেও না হলে ডিসপেন্সারিতে চলে যাব। লালমোহনবাবুর ব্যাপারটা কতক্ষণ চলেছিল সেটা না জিজ্ঞেস করে পারলাম না। উনি গেছেন ঘন্টাখানেক হলো, পরের দিকটা একেবারে মহানির্বাণের অবস্থা, কোনো উৎপাত করেননি। আসলে এলএসডির প্রভাব 7-8 ঘন্টার কমে যায় না। তুমি অল অ্যালং জেগেছিলে? উপায় কি, কখন কি করে বসে তার তো ঠিক নেই। ভাগ্য ভালো ভদ্রলোকের কোনো খারাপ এফেক্ট হয়নি। এখন একদম নর্মাল? পুরোপুরি নয়। যাবার সময় বলে গেলেন আমার মগজের নাকি 3 ভাগ স্থল 1 ভাগ জল। সেটা কমপ্লিমেন্ট হলো কিনা ঠিক বুঝলাম না, তবে খোশ মেজাজে আছেন, কোনো ডেঞ্জার নেই। আমি আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে নিলাম। ফেলুদা বলেছিল নিচে থাকবে, যাতে টেলিফোন এলে তৎক্ষণাৎ রিসেপশন থেকেই কথা বলতে পারে। গিয়ে দেখি ও পায়চারি করছে। এখনো ফেরেনি ডক্টর দিবাকর। মুশকিল হচ্ছে কি, কোথায় যে গেছেন সেটাও বাড়ির লোকে জানে না। আর বাটরা? বাটরার লাইনটা পাচ্ছি না। আরো বার দুয়েক দেখি, না হলে ব্রেকফাস্টের পর সোজা চলে যাব ওর অফিসে। এমনিতেও একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। মিনিট তিনেকের মধ্যেই লালমোহনবাবু এসে হাজির। কোনো তাপ উত্তাপ নেই, যেন অস্বাভাবিক কিছুই ঘটেনি। তবে আমার সঙ্গে যে সামান্য কথাবার্তা হলো তাতে বুঝলাম চিনি এখনো সম্পূর্ণ হজম হয়নি। রিসেপশনের দেওয়ালে টাঙানো একটা নেপালি মুখোশের নাকের ওপর বার তিনেক হাত বুলিয়ে বললেন, ইংল্যান্ডের রাজপ্রাসাদের নামটা কি জানো তপেশ? বাকিংহাম প্যালেস। ইয়েস, তবে এর সঙ্গে বোধ হয় কোনো কম্পারিজন চলে না। কার সঙ্গে? আমাদের এই হোটেল লুমুম্বা। লুম্বিনী লাঘনবাবু, লুম্বিনী। তারপর একটুক্ষণ চুপ থেকে বললেন, এখানে তো জন্মেছিলেন তাই না? কে? গৌতম বুদ্ধ। এই হোটেলে নয় নিশ্চয়ই। কেন? বিফোর ক্রাইস্ট হোটেল ছিল না বলছো? এই অদ্ভুত আলোচনা আর বেশিক্ষণ চলল না, কারণ ফেলুদা এসে বলল যে চটপট ব্রেকফাস্ট সেরে বাটরার অফিস সান ট্রাভেলসে যাওয়া দরকার, ওদের টেলিফোনে পাওয়া যাচ্ছে না। ফেলুদার দেখা দেখি আমরাও শুধু কফি দিয়ে ব্রেকফাস্ট সারলাম। মন বলছে আজ অনেক কিছু ঘটবে, কিন্তু কি ঘটবে সেটা বুঝতে পারছি না। আমাদের হোটেল থেকে 5 মিনিটের হাঁটা পথে মিস্টার বাটরার অফিস। বেশি বড় না হলেও বেশ ছিমছাম অফিস, দেখেই বোঝা যায় বয়স বছর তিনেকের বেশি না। এক দেয়ালে নেপালের রাজারানীর ছবি, আর অন্য দেয়ালে যা ছবি বুঝলাম সেই এই অফিসের মালিক মিস্টার রানা। অফিসে এসে যে খবরটা পেলাম সেটাকে একটা বমশেল বললেও বাড়িয়ে বলা হবে না। বাটরার ঘরে গিয়ে দেখি তিনি নেই, রয়েছেন তার সেক্রেটারি মিস্টার প্রধান। তার কাছেই জানলাম যে মিস্টার বাটরাকে হঠাৎ বেরিয়ে যেতে হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট পার্সন আজ সকালে ফোন করলেন মিস্টার বাটরাকে, বললেন তেরাইতে আমাদের নতুন বাংলোটা দেখার খুব ইচ্ছা, তাই মিস্টার বাটরাকে ওর সঙ্গে চলে যেতে হলো। অবশ্যই উনি ইনস্ট্রাকশন দিয়ে গেছেন যে আপনার গাড়ি লাগলে যেন তার ব্যবস্থা আমরা করে দিই, তার কোনো ডিফিকাল্টি হবে না। এই ইম্পর্টেন্ট পার্সনটির নাম জানতে পারি কি? সার্টেনলি, মিস্টার মেঘরাজ, মগনলাল মেঘরাজ, ওবেরয় হোটেলে আছেন, ভেরি বিগ আর্ট ডিলার। লালমোহনবাবু আমার হাতটা খপ করে ধরলেন। বুঝলাম মগনলাল মেঘরাজের নামেই ওর নেশা ছুটে গেছে। সত্যি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মিস্টার বাটরা যে এত সহজেই মগনলালের ফাঁদে পড়ে যাবেন সেটা ভাবতে পারিনি। এখান থেকে আপনাদের বাংলোয় যেতে কতক্ষণ লাগে? দেখুন, আপনাকে যেতে হবে ত্রিভুবন রোড দিয়ে হেতাওড়া, 150 কিলোমিটার। হেতাওড়া ইজ এ টাউন, ওখানে আপনি লাঞ্চ ফাঞ্চ করে নিতে পারেন, কারণ আমাদের বাংলো নতুন তো সেখানে কিচেনটা এখনো চালু হয়নি। টাউন থেকে ডাইনে ঘুরে রাপ্তি নদীর পাশ দিয়ে 3 কিলোমিটার গিয়ে আরও ডাইনে একটু এগিয়ে গেলেই বাংলো, জঙ্গলের মধ্যে, বিউটিফুল স্পট। ফেলুদা আধ ঘন্টা পরে হোটেলে গাড়ি পাঠাতে বলে দিল। ওকে একবার নাকি চট করে দরবার স্কোয়ারের দিকে ঘুরে আসতে হবে। বলল, তোরা হোটেলে ফিরে গিয়ে আমার জন্য অপেক্ষা কর, আমার 20-25 মিনিটের বেশি লাগবে না। গাড়ি এলো 20 মিনিটের মধ্যে, আর ফেলুদা 25-এ বলল ওকে নাকি একবার ফ্রিক স্ট্রিটে যেতে হয়েছিল। সেটা আবার কোথায়? আমি জিজ্ঞেস করলাম। কাছেই, বলা যেতে পারে হিপি পাড়া। 5 মিনিটের মধ্যে শহর ছাড়িয়ে ত্রিভুবন রোড ধরল আমাদের ট্যাক্সি। ফেলুদার হাতে খাতা, চোখে ভ্রুকুটি, বাইরের দৃশ্য সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন। লালমোহনবাবুর নেশা ছুটে গেলেও ওর মধ্যে একটা আশ্চর্য মোলায়েম ভাব লক্ষ্য করছি যেটা আগে কখনো দেখিনি। মনে হয় যেন এসব সাময়িক উত্তেজনার অনেক ঊর্ধ্বে উঠে গেছেন তিনি। জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখে শুধু একটা মাত্র মন্তব্য করলেন, কাল সব ডবল দেখছিলুম, আজ সিঙ্গল। ফেলুদা কথাটা শুনে খাতা থেকে মুখ তুলে লালমোহনবাবুর দিকে কেমন যেন অন্যমনস্কভাবে চেয়ে থেকে বলল, এটাও যেমন ঠিক তেমন এর উল্টোটাও ঠিক। কথাটা আমার কাছে ভীষণ রহস্যজনক বলে মনে হল। কাঠমান্ডু 4000 ফুট থেকে আরও অনেক ওপরে উঠে এসেছি, তিন পাশ ঘিরে বরফের চূড়ো দেখা যাচ্ছে। আগেই জানতাম যে 7500 ফুট অবধি উঠতে হবে, তাই ঝোলাতে করে গরম মাফলা নিয়ে এসেছিলাম। ঘণ্টা দেড়েক চলার পর সেগুলোর প্রয়োজন হয়ে পড়ল। সঙ্গে ফ্লাস্কে কফি ছিল, গাড়িতেই তিনজনে খেয়ে নিলাম। অল্পক্ষণের মধ্যেই নামা শুরু হয়ে গেল। ন্যাড়া মহাভারত পর্বতশ্রেণী ছাড়িয়ে আমরা এখন ঘন সবুজে ঢাকা শিবালিক পর্বতশ্রেণীর দিকে চলেছি। অত দূর যেতে হবে না আমাদের, কারণ মাঝপথেই পড়বে রাপ্তি উপত্যকায় নদীর পাশে হেতাওড়া শহর। সেখান থেকেই ত্রিভুবন রাজপথ ছেড়ে ডান দিক ঘুরব আমরা। তোপসে, বাটার পুরো নামটা জানিস? হাতের খাতাটা বন্ধ করে হঠাৎ প্রশ্ন করল ফেলুদা। না, উনি তো কোনোদিন বলেননি। না বললেও তো জানা উচিত ছিল। ওর অফিসের ঘরে ওর টেবিলের উপর একটা প্লাস্টিকের ফলকে লেখা ছিল পুরো নামটা, অনন্তলাল বাটরা। হেতাওড়া যখন পৌঁছলাম তখন দুটো বেজে গেছে। খিদে পাবার কথা, কিন্তু পায়নি। এক একটা অবস্থায় পড়লে মানুষ খিদে তেষ্টা ভুলে যায়, এটা সেই রকম একটা অবস্থা। লালমোহনবাবুকে জিজ্ঞেস করাতে বললেন, ফুড ইজ নাথিং। ড্রাইভার রাস্তা জানে, সে ত্রিভুবন রোড ছেড়ে ডান দিকে ঘুরল। বাঁদিক দিয়ে রাপ্তি নদী ছুটে চলেছে পাথর ভেঙে দুদিকের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। আমাদের রাস্তার ডান দিকে ঘন শালবন। মন আমার বারবার বলছে, এই হলো সেই তেরাই, সেই গায়ে কাঁটা দেওয়া অরণ্যভূমি, হিংস্র জানোয়ারের ডেরা হিসেবে যারা জুড়ি নেই। সিপাহী বিদ্রোহের পর নানা সাহেব তার দলবল নিয়ে ভারতবর্ষ থেকে পালিয়ে এসে এই তেরাইয়েরই এক অংশে গা ঢাকা দিয়েছিল। রাস্তা আবার ডাইনে মোড় নিল। এটা কাঁচা, হালে তৈরি হয়েছে। এই রাস্তা ধরে মিনিট তিনেক চলেই লাল টালির ছাতওয়ালা কালো কাঠের বাংলোটা চোখে পড়ল। বনের গাছ কেটে বেশ কিছুটা জায়গা সাফ করে কম্পাউন্ডে ঘেরা বাংলোটা তৈরি হয়েছে। ডাইনে ঘুরে বাংলোর গেট দিয়ে ঢুকে নুড়ি ফেলা পথের ওপর দিয়ে শব্দ তুলে আমাদের গাড়ি বাংলোর বারান্দার সামনে গিয়ে দাঁড়াল। বাঁয়ে কিছুটা দূরেই দুটো পাশাপাশি গ্যারেজের সামনে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থামার সঙ্গে সঙ্গে জায়গাটার আশ্চর্য নিস্তব্ধতার একটা আন্দাজ পেয়েছি। ঝিঁঝির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। না, সেটা ঠিক না। একটা সামান্য খুটখাট শব্দ কোত্থেকে আসছে সেটা বুঝতে পারছি না। আমাদের গাড়ি ড্রাইভার অন্য গাড়িটার দিকে চলে গেল। আমরা তিনজন তিন ধাপ সিঁড়ি ভেঙে জাল দেওয়া দরজাটা খুলে বারান্দায় গিয়ে ঢুকলাম। ভিতরে আসুন মিস্টার মিত্তর। সামনের ঘরটাই বৈঠকখানা, আর তার ভেতর থেকেই ডাকটা এসেছে। মগনলাল মেঘরাজের পালিশ করা গম্ভীর গলাটা চিনতে কোনো অসুবিধে হল না। আমরা তিনজন গিয়ে বৈঠকখানায় ঢুকলাম। ঘরের তিন দিকে সোফা, মাঝখানে একটা বড় গোল টেবিল, দেওয়ালে বাঁধানো নেপালের দৃশ্য, মেঝেতে তিব্বতি কার্পেট। এছাড়া পাশে একটা টেবিলের ওপর একটা রেডিও রয়েছে। আরেক কোণে একটা বুকশেলফে কিছু বই আর পত্রিকা। আমাদের ঠিক সামনের সোফাটায় একধারে বসে মগনলাল একটা টিফিন ক্যারিয়ার থেকে পুরি আর তরকারি খাচ্ছে। একজন চাকর পাশে দাঁড়িয়ে আছে জলের জাগ আর গামলা হাতে নিয়ে। এছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি নেই। আমি জানতাম আপনি আসবেন। খাওয়া শেষ করে ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছে বললেন মগনলাল। আমরা তিনজনই ইতিমধ্যে বসে পড়েছি। আপনি কি ব্যাপারে এসেছেন সেটা ভি আমি জানি মিস্টার মিত্তর, বাট দিস টাইম ইট ইজ মাই টার্ন। ঘুঘুতে বারবার খাবে না দানা, খাবে কি? ফেলুদা নির্বাক, বনারসে আপনি যে বেইজ্জত করলেন আমাকে, সে আমি ভুলিনি মিস্টার মিত্তার। বদলা নেবার মৌকা যদি আপনি আমাকে দেন তো বদলা আমি নেব না। একটা ধপ ধপ আওয়াজ শুনতে পাচ্ছি মাঝে মাঝে এই বাংলোরই কোনো অংশ থেকে, মনে হচ্ছে ডান দিকের কোনো ঘর থেকে আসছে। কিসের শব্দ বোঝা মুশকিল। মিস্টার বাটরা কোথায় সেটা জানতে পারি কি? মগনলালের হুমকি অগ্রাহ্য করে শান্তভাবে জিজ্ঞেস করল ফেলুদা। মগনলাল আফসোসের ভঙ্গিতে একটা শব্দ করে বললেন, ভেরি স্যাড মিস্টার মিত্তার, আমি তো কাল আপনাকে বললাম জগদীশ আমার রাইট হ্যান্ড ম্যান, রাইট হ্যান্ড তো একটাই থাকে মানুষের, দোনো কা কিয়া জরুরত। আপনি কিন্তু আমার কথা জবাব দিলেন না, আমি জানতে চাই সে ভদ্রলোক কোথায়। বটরা জিন্দা আছে মিস্টার মিত্তার। শেরওয়ানির পকেট থেকে পানের ডিবে বার করে দুটো পান মুখে পুরে দিয়ে বললেন মগনলাল মেঘরাজ, ডে টাইমে ইউ উইল বি সেফ। ট্রাইয়ের ব্যাপার তো আপনি জানেন, গভর্নমেন্টের ল আছে কে এখানে ওখানে ওয়াইল্ড লাইফ মারা চলবে না, লেকিন ওয়াইল্ড লাইফ যদি মানুষ মারে দেন ওয়াট, সেটার এগেনস্টে কোনো ল আছে কি? আপনি যে এখানে চলে এলেন কাঠমান্ডুতে, আজ কি হচ্ছে সেটা আপনি জানেন? কি হচ্ছে মিস্টার মিত্তার? আপনার পাটানের কারখানা আর কাঠমান্ডুর সুয়র গলির গোডাউন আজ তছনছ হয়ে যাচ্ছে। মগনলাল সমস্ত দেহ দুলিয়ে অট্টহাস্য করে উঠলেন, আপনি কি ভাবেন আমি এত বুদ্ধ মিস্টার মিত্তার? পুলিশ উইল ফাইন্ড নাথিং, নাথিং। পাটানে গিয়ে দেখবে হ্যান্ডিক্রাফট তৈরি হচ্ছে, আর সুয়ার গলিতে গিয়ে দেখবে গুদাম খালি, সব মাল লরিতে করে আমি আমার সঙ্গে নিয়ে এসেছি মিস্টার মিত্তার। হেতাওড়া দিয়ে লরিতে মাল যায় ইন্ডিয়া টিম্বার, সেই লরিতে করে সব দাওয়াই চলে যাবে বিহার ইউপি। হ্যাঁ, ওষুধের অনেক কাম তো আমার ইন্ডিয়াতেই হয়, লেবেল ক্যাপসুল এম্পুল ক্যাপ ফাইল সব তো ইন্ডিয়া থেকে আসে, বাকি কাম হয় ইখানে, বিকজ ইখানে লোক ইন্ডিয়া লোকের চেয়ে কাম করে বেশি অ্যান্ড বেটার। আমার কানটা খুব ভালো বলেই বোধহয় ঝিঝির ডাক ছাপিয়ে আরেকটা আওয়াজ শুনতে পেলাম। ফেলুদার ঘাড়টা এক মুহূর্তের জন্য একবার সামান্য বাঁদিকে ঘুরতে বুঝলাম সেও আওয়াজটা পেয়েছে। জগদীশ! বুঝলাম মগনলাল কথা শেষ করে কাজে চলে এসেছেন। ডান পাশের ঘর থেকে যিনি আমাদের ঘরে এসে ঢুকলেন তার বাঁ হাতে ধরা রিভলভারটা সোজা ফেলুদার দিকে তাক করা রয়েছে। উঠেন আপনারা তিনজনে, উঠেন উঠেন, মগনলাল হাঁকিয়ে হুকুম দিলেন। আমরা উঠলাম। হ্যাঁ, তুলেন মাথার উপরে। তুললাম। গঙ্গা কেসরে! আরো দুজন লোক, তাদের ঠিক ভদ্র বলা যায় না, পেছনে দরজা দিয়ে ঢুকে সোজা আমাদের তিনজনকে সার্চ করে ফেলুদার পকেট থেকে ওর কোল্ড রিভলভারটা বার করে মগনলালের কাছে দিয়ে দিল। রিভলভারধারী জগদীশ ভদ্রলোকটিকে দিনের আলোতে দেখেও বাটরার সঙ্গে যে তফাতটুকু পেয়েছিলাম তার চেয়ে বেশি পাওয়া যাচ্ছে না। ডান দিক থেকে আবার সেই ধূপ ধূপ শব্দটা শোনা গেল। এবার মগনলাল সেদিকে একটা বিরক্ত দৃষ্টি দিয়ে বললেন, ভেরি সরি মিস্টার মিত্তার, আপনার আর একজন ফ্রেন্ডকেও এখানে আমি নিয়ে এসেছি, উনি আমাদের ওষুধ নিয়ে ল্যাবরেটরিতে টেস্টিং করে ঝামেলা করছিলেন, তো ন্যাচারালি ওনাকে রোকে দিতে হলো। উনিও কি বাঘের পেটে যাবেন? না না না না মিস্টার মিত্তার, উনাকে দিয়ে আমার অন্য কাম হবে, একজন ডক্টর হাতে রাখলে সুবিধা হবে আমার মিস্টার মিত্তার, আমার নিজের হার্ট খুব ভালো নেই সেটা বোধ হয় আপনি জানেন না। তাহলে চরণামৃততে কাজ দিল না। মগনলাল এ কথার কোনো উত্তর দেবার আগেই গঙ্গা ও কেশরী নামে দুটো সন্ডা মার্কা লোক লম্বা লম্বা দড়ি নিয়ে ঘরে ঢুকে সোজা আমাদের দিকে এগিয়ে আসতেই পরপর এমন কতগুলো ঘটনা ঘটে গেল যেগুলো বলে বোঝানো খুবই কঠিন, তাও আমি চেষ্টা করছি। প্রথমে বাইরে একটা গাড়ির শব্দতে জগদীশ ভদ্রলোক খচ শব্দে রিভলভারটার সেফটি ক্যাচটা খুলে ফেলুদার দিকে টান করে বাড়াতেই কিছু বোঝার আগেই দেখলাম ফেলুদার ডান পাটা একটা হাই কিক করে রিভলভারটাকে ভদ্রলোকের হাত থেকে ছিটকে বার করে দিল। কিন্তু তার আগে ট্রিগারের চাপ পড়ে যাওয়াতে তার থেকে সশব্দে একটা গুলি বেরিয়ে বন্ধ সিলিং ফ্যানের ব্লেডের কিনারে লেগে সেটাকে ঘোরাতে আরম্ভ করে দিল। এরই মধ্যে কখন যে ঘরে এত লোক ঢুকে পড়েছে জানি না, এদের কাউকেই চিনি না, কিন্তু বুঝতে পাচ্ছি এরা সবাই পুলিশের লোক, আর তার মধ্যে কিছু নেপাল আর কিছু আমাদের পশ্চিম বাংলার। এদেরই একজন খপ করে ধরে ফেললেন জগদীশকে, যিনি পেছনের দরজা দিয়ে পালাতে গিয়েছিলেন। মঙ্গললাল সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, তার চোখ দিয়ে আগুন ঠিকরে বেরোচ্ছে। এই এই খবরদার, আমার গায়ে কেউ হাত দিবেন না, খবরদার। আপনার ব্যাপারে পরে আসছি মঙ্গললালজি, আগে এনারটা ফয়সলা হয়ে যাক। ফেলুদা দৃষ্টি ঘুরে গেছে পুলিশের হাতে বন্দি জগদীশের দিকে। আপনার বাঁ হাতের তর্জনীটা এতক্ষণ রিভলভারের ট্রিগারে ছিল বলে দেখতে পাইনি, এখন দেখছি তর্জনীতে বেগুনি কালির দাগ। আপনি কি এখনো সেই লিক করা কলমটাই ব্যবহার করছেন মিস্টার বাটরা? আপনি মুখ সামলে কথা বলবেন মিস্টার মিত্তর, ষাঁড়ের মতো চেঁচিয়ে উঠলেন মঙ্গললাল। জগদীশ ইজ মাই জগদীশ না, বাটরা, অনন্তলাল বাটরা, হি ইজ ইয়োর রাইট হ্যান্ড ম্যান। জগদীশ বলে কেউ নেই, নকল বাটরা নেই, লোক একজনই। একটু চাপ দিলেই উনি চোখের কন্ট্যাক্ট লেন্স দুটো খুলে ফেলবেন, আর তাহলেই কটা ভাবটা চলে যাবে। আর মিস্টার বাটরা বোধহয় জানেন না, তিনি আজ ভোরে চলে আসার পর তার বাড়িতে সার্চ হয়েছিল এবং একটি চোরা কুঠরি থেকে বেশ কিছু জাল ১০০ টাকার নোট পাওয়া গেছে, যেগুলো আপনার এই জাল ওষুধের কারখানাতেই ছাপানো হতো। নেপাল পুলিশের একজন অফিসার এক বান্ডিল ১০০ টাকার নোট বার করে ধরলেন আমাদের সামনে। বাটরার মুখ শুকিয়ে গেছে। ফেলুদা বলল, আপনি একটা কাঁচা কাজ করে ফেলেছিলেন কলকাতায় মিস্টার বাটরা। আপনি যে জাল নোটটা দিয়েছিলেন সেই কুকুরির দোকানে, সেটা আর ফেরত নেননি, কারণ একবার যখন বলেছেন সেটা আপনি দেননি, তখন আর সেটা ফেরত নেওয়া যায় না, ফলে সেটা দোকান থেকে পুলিশের হাতে চলে আসে। এখন দেখা যাচ্ছে যে নোটের নাম্বার আর আজ আপনার বাড়িতে পাওয়া নোটের নম্বর ১। বাটরা শেষ অবস্থা, কিন্তু মঙ্গললাল এখনো তম্বি করে চলেছে। আমি ফের বলছি মিস্টার মিত্তর, আমি কিন্তু আপনি বড্ড বেশি বকছেন, আপনার বুকনিটা বন্ধ করা দরকার। তোপসে, তোরা দুজনে চেপে ধরতো লোকটাকে। আমি তো এসব পারি, কিন্তু লালমোহন বাবুর মধ্যে হঠাৎ এত এনার্জি এসে যাবে সেটা ভাবতে পারিনি। দুই রাজ্যের পুলিশ হলো দর্শক, আর তার মধ্যে আমাদের এই নাটক। দুজনের কম্বাইন্ড ঠেলা আর চাপে মঙ্গললাল সোফার সঙ্গে সিধিয়ে গেলেন। ফেলুদা এর মধ্যে ওর পকেট থেকে দুটো জিনিস বার করেছে, তার একটা ভদ্রলোকের হাসফাসানির ফাঁকে তার মুখের ভেতর চলে গেল। সুগার কিউব! বুঝলাম বুঝলাম, এটা আজই সকালে ফ্রিক স্ট্রিটের হিপিদের কাছ থেকে জোগাড় করে এনেছে ফেলুদা। দ্বিতীয় জিনিসটা হলো একটা স্কচ টেপ, যেটা থেকে চড়াত করে খানিকটা অংশ ছিঁড়ে ফেলুদা সেটা দিয়ে মঙ্গললালের ঠোঁট দুটো সিল করে দিল। সব শেষে একটা সিগারেটের কেসের মতো দেখতে জিনিস বার করে নেপাল পুলিশ অফিসারের হাতে দিয়ে ফেলুদা বলল, এই মিনি ক্যাসেট রেকর্ডারটাই ঘরে ঢোকবার আগেই আমি পকেটে চালু করে দিয়েছিলাম। এতে আপনারা এই ভদ্রলোকের জাল ওষুধের কারবার সম্বন্ধে ও নিজেরই বলা অনেক তথ্য পাবেন। আমার ধারণা তার আপিসে জনসংযোগের কাজের মধ্যে দিয়েই মঙ্গললালের সঙ্গে বাটরার পরিচয় হয়। আমরা ফেরার পথে কাঠমান্ডুর ৮০ কিলোমিটার আগে 7,500 ফুট হাইটে দামন ভিউ টাওয়ার লজের ছাতে বসে কফি আর স্যান্ডউইচ খাচ্ছি। আমরা তিনজন ছাড়া আছেন ডক্টর দিবাকর, নেপাল পুলিশের সাব ইন্সপেক্টর শর্মা আর কলকাতার হোমিসাইড ডিপার্টমেন্টের ইন্সপেক্টর জোয়ারদার। ডক্টর দিবাকরকে হাত পা মুখ বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছিল বাংলোর বৈঠকখানার দুটো ঘর পরে দক্ষিণে একটা বেডরুমে। হাত পা বাঁধা অবস্থাতেই পা দিয়ে মেঝেতে লাথি মেরে উনি ধপধপ শব্দ করছিলেন। তিনি যে ফেলুদার ফরমাশে তার দোকানের ওষুধ টেস্ট করছেন সে খবর তার চর মারফত পৌঁছায় মঙ্গললালের কাছে। তার রাইট হ্যান্ড ম্যান বাটরা আজই ভোরে একটা রুগী দেখতে নিয়ে যাবার অছিলায় ডক্টর দিবাকরকে তার বাড়ি থেকে তুলে নিয়ে মঙ্গললালকেও তুলে এখানে চলে আসে। মঙ্গললালের দলকে নিয়ে যাওয়া হয়েছে কাঠমান্ডু। এলএসডি খেয়ে তার কী প্রতিক্রিয়া হয় সেটা কালকের আগে জানা যাবে না। ঘড়িতে বলছে ৫টা ৫। বেশ বুঝতে পাচ্ছি আমাদের চারদিকে ঘিরে থাকা হিমালয়ের বিখ্যাত চূড়োগুলোতে একটু পরেই সোনার রং ধরতে শুরু করবে। বাটরা চতুর লোক, শিক্ষিত আর ভদ্র বলে তার ভারতবর্ষেও যাতায়াত আছে। এই সব জেনে মঙ্গললাল বাটরাকে তার চোরা কারবারের মধ্যে জড়ায়। অনিকেন্দ্র সোম জাল ওষুধের পেছনে উঠে পড়ে লেগেছে শুনে মঙ্গললাল বাটরাকে দিয়ে তাকে হটাবার মতলব করে। মিস্টার সোম কলকাতায় যাচ্ছে জেনে বাটরাকে তার সঙ্গে পাঠায়। হয় এয়ারপোর্টে না হয় প্লেনে বাটরা সোমের সঙ্গে আলাপ করে, যদিও বাটরা আমার কাছে এটা অস্বীকার করে। সোমের নোটবুকে একটা কথা লেখা ছিল, এবির বিষয়ে আরো জানা দরকার। আমি প্রথমে ভেবেছিলাম এবি হলো অ্যান্টিবায়োটিক্স, কিন্তু যখন জানলাম বাটরার প্রথম নাম অনন্তলাল, তখন বুঝতে পারলাম সোম আসলে বাটরার বিষয়ে আরো জানবার কথা লিখেছিল। হয়তো আলাপ করে বাটরা সম্বন্ধে সোমের মনে কোনো রকম সন্দেহ দেখা দিয়েছিল। আমার বিশ্বাস কথাচ্ছলে সোম বাটরাকে বলেছিল সে কলকাতায় এসে আমার সঙ্গে দেখা করবে। বাটরা আমাকে নামে জানত, তার তখন বিশ্বাস হয় যে সে যদি সোমকে খুন করে তাহলে সে খুনের তদন্ত আমিই করব। নিউ মার্কেটে দৈবাত আমার সঙ্গে দেখা হয়ে যাবার ফলে একটা নকল বাটরা তৈরি করার আশ্চর্য ফন্দিটা বাটরার মাথায় আসে। মার্কেটে তার হাতে প্লাস্টিকের ব্যাগে নতুন কেনা একটা নীল রঙের শার্ট ছিল। আমার সঙ্গে আলাপ হওয়ার পর মুহূর্তেই সে কোনো একটি কাপড়ের দোকানে ঢুকে তাদের ট্রায়াল রুমে গিয়ে পুরনো জায়গায় নতুন শার্টটা পরে নিয়ে পুরনো আরেকটা প্যাকেটে ভরে আমাদের সামনে দিয়ে হেঁটে চলে যায় এবং বুঝিয়ে দেয় সে আমাদের আদৌ চেনে না। পরদিন বিকেলে আমার বাড়িতে এসে সে নকল বাটরার ধারণাটা আমার মনে আরো বদ্ধমূল করার চেষ্টা করে। তারপর দিন সকাল 9টায় তার কাঠমান্ডুর ফ্লাইট। মালপত্র নিয়ে ট্যাক্সি করে ভোরে হোটেল থেকে বেরোয়, 5টায় সেন্ট্রাল হোটেলে গিয়ে সোমকে খুন করে চলে যায় এয়ারপোর্টে। ছুরিটা সে রেখেই যায়, যেন আমি মনে করি যে গ্র্যান্ড হোটেল থেকে যে লোকটা ছুরিটা কিনেছিল অর্থাৎ নকল বাটরা সেই খুনটা করেছে। কিন্তু প্রদোষবাবু, আপনার প্রথম সন্দেহটা হয় কখন? প্রশ্ন করলেন ইন্সপেক্টর জোয়ারদার। নিউ মার্কেটে বাটরার একটা পুরনো ফাউন্টেন পেন দিয়ে আমি তার নোটবুকে আমার ঠিকানাটা লিখে দিই। সে আমাকে দিয়ে লেখালো, কারণ নিজে লিখলে লিখতে হতো বাঁ হাতে। সে প্রমাণ করতে চেয়েছিল যে নকল বাটরাই লেফট হ্যান্ডেড। কিন্তু ব্যাপার হচ্ছে কি, যারা ন্যাটা হয় তারা এক কলম দিয়ে বেশি দিন লিখলে সেই কলমের নিব একটা বিশেষ অ্যাঙ্গেলে খয়ে যায়, ফলে রাইট হ্যান্ডেড লোকেদের সে কলম দিয়ে লিখতে একটু অসুবিধে হয়। এই সামান্য অসুবিধাটা তখন বোধ করেছিলাম, কিন্তু গা করিনি। পরে যখন জানলাম যিনি খুন করেছেন তিনি লেফট হ্যান্ডেড, তখনই প্রথম খটকাটা লাগে আর তখনই স্থির করি যে কাঠমান্ডু গিয়ে ব্যাপারটা একটু তলিয়ে দেখতে হবে। অবশ্যই এসে যে দেখব যে খুন একটা নয় দুটো, সেটা আমি ভাবতেই পারিনি। ডাবল? ভুরু তুলে প্রশ্ন করলেন লালমোহনবাবু। আমরা সকলেই অবাক, সকলেই জিজ্ঞাসু দৃষ্টিতে দেখছি ফেলুদার দিকে। দ্বিতীয় কোন খুনের কথা বলছে ফেলুদা? শেষ পর্যন্ত মুখ খুললেন ডক্টর দিবাকর। উনি ঠিকই বলেছেন, টিটেনাসের ওষুধ আমার টেস্ট করা হয়ে গিয়েছিল, কিন্তু খবরটা মিস্টার মিত্রকে দেওয়ার আর সুযোগ হয়নি। ওটা সত্যিই ছিল জাল, কাজে এই ইঞ্জেকশনের পর টিটেনাস হয়ে মরাটা একরকম খুন বই কি? যারা জাল ওষুধ চালু করে তারা তো একরকম খুনই। আমি কিন্তু জাল ওষুধের কথা বলছি না। এবার দিবাকরও অবাক হয়ে চাইলেন ফেলুদার দিকে। তাহলে কিসের কথা বলছেন? সেটা বলার আগে আমি একটা কথা বলতে চাই। হিমাদ্রি চক্রবর্তী বছর তিনেক আগে একটা চোরা কারবারের ব্যাপার ফাঁস করে দিয়েছিল। এই নতুন চোরা কারবারটা সম্বন্ধেও তার মনে সন্দেহ জেগে থাকতে পারে, সে খবর হরিনাথবাবু আমাদের দিয়েছেন। সুতরাং মঙ্গললালের দিক থেকে তাকে হটাবার একটা বড় কারণ পাওয়া যাচ্ছে। মঙ্গললাল সে ব্যাপারে পেছোপা হবার পাত্র নয়। কিন্তু হটাবে সে কিভাবে? রাস্তা আছে, যদি একজন ডাক্তার তার হাতে থাকে। ডাক্তার? ডাক্তার। কোন ডাক্তারের কথা বলছেন আপনি? এমন ডাক্তার যার অবস্থার উন্নতি দেখা গেছে সম্প্রতি। নতুন গাড়ি, নতুন বাড়ি, সোনার ঘড়ি, সোনার কলম। আপনি এসব কি ননসেন্স! যে ডাক্তার সামান্য একটা স্ক্র্যাচ দেখে টিটেনাসের কোনো সম্ভাবনা নেই বুঝেও ইঞ্জেকশন দেয়, আজ আপনাকে হাত পা বেঁধে ফেলে রাখাটা যে স্রেফ ভ্রমতা সেটা কি আমি বুঝিনি ডক্টর দিবাকর? আপনিও যে বাটরার মতোই মঙ্গললালের একটা রাইট হ্যান্ড ম্যান সেটা কি আমি জানি না? কিন্তু কিন্তু জল দিয়ে কি খুন করা যায়? হ্যাঁ, জল দিয়ে খুন করা যায়। বলুন বলুন, জল দিয়ে খুন করা যায়? না, জল দিয়ে যায় না, যায় বিষ দিয়ে। বিষ, ডক্টর দিবাকর, বিষ, স্ট্রিকনিন, যার প্রতিক্রিয়ার সঙ্গে টেটানাসের প্রতিক্রিয়ার কোনো পার্থক্য ধরা যায় না, ঠিক কিনা মিস্টার জোয়ারদার? ইন্সপেক্টর জোয়ারদার গম্ভীরভাবে মাথা নেড়ে সায় দিলেন। ডক্টর দিবাকর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন, এবার আবার ধপ করে বসে চেয়ার থেকে গড়িয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেন। আসল গল্প এখানেই শেষ, তবু লেজুড় হিসেবে তিনটে খবর দেওয়া যেতেই পারে। এক, এলএসডি খেয়ে মগনলালের প্রতিক্রিয়া মোটেই ভালো হয়নি। একটানা তিন ঘন্টা ধরে হাজতে দেয়াল নোখ দিয়ে আচড়ানোর পর ঘরের টেবিল ক্লথটাকে কাশির কচুরি গলির রাবড়ি মনে করে চিবিয়ে ফালা ফালা করে দেয়। রাবড়ি, রাবড়ি, দুই, ওষুধের চোরা কারবার আর সেই সঙ্গে জাল নোটের কারবার ধরে দেবার জন্য নেপাল সরকার ফেলুদাকে পুরস্কার দেয়, যাতে কাঠমান্ডুর পুরো খরচটা উঠে আসার পরেও হাতে বেশ কিছুটা থাকে। তিন, লালমোহনবাবুর ভীষণ ইচ্ছে ছিল যে আমাদের কাঠমান্ডুর অ্যাডভেঞ্চার উপন্যাসের নাম হোক ওম মণি পদ্মে হোমিসাইড। যখন বললাম সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, ভদ্রলোক শুধু বলে যেন একটু রাগ করেই আমাদের ঘরের সোফায় বসে জপযন্ত্র ঘোরাতে লাগলেন। মির্চি 98.3 এতক্ষণ শুনছিলেন আমার রহস্য অ্যাডভেঞ্চার যত কাণ্ড কাঠমান্ডুতে। রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে ও আমার খুড়তুতো ভাই তোপসের চরিত্রে সমক, আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর ভূমিকায় জগন্নাথ বসু, আমার চিরশত্রু মগনলাল মেঘরাজের চরিত্রে দীপ, আনন্দলাল বট্রা মীর, অনিকেন্দ্র সোম ও অন্যান্য কিছু চরিত্রে রিচার্ড, ইন্সপেক্টর মহিম দত্তগুপ্ত, ডক্টর দিবাকর ও প্রধানের চরিত্রে অগ্নি, হরিনাথ চক্রবর্তীর ভূমিকায় শঙ্করী প্রসাদ মিত্র, বিপুল ভৌমিক পুষ্পল, টিবেটান রিসেপশনিস্ট ও ক্যাসিনোর বাঙালি মহিলা শ্রী, এয়ার হোস্টেস মোহর, ইন্সপেক্টর জোয়ারদার অমর্ত্য এবং ফেনু মিত্তিরের ভূমিকায় আমি সব্যসাচী চক্রবর্তী। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রিচার্ড, পর্ব পরিচালনায় রিচার্ড, সমক ও অগ্নি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি 98.3 আন্তরিক ধন্যবাদ জানায় শ্রী সন্দীপ রায়কে এই উদ্যোগে তাদের পাশে থাকার জন্য। শেষ হল মির্চি 98.3 আমার রহস্য অ্যাডভেঞ্চার যত কাণ্ড কাঠমান্ডুতে। নমস্কার।